اور اس کی اشاعت کے جتنے اسباب اور ذرائع ہیں اس کے باوجود امت میں جہالت, امت میں بے دینی, باوجود حرام کو حرام جاننے کے اس سے بچنے کی طاقت نہیں, باوجود حلال کو حلال سمجھنے کے اس پر جمنے کی طاقت نہیں, باوجود علم دین ہونے کے اس کے اعمال سے, اس کے معاملات سے, اس کے معاشرے سے, اس کے اخلاق سے, اس کی عبادات سے, ہر دین کے ہر شعبے سے جہالت ظاہر ہو رہی ہے, باوجود علم کے آخر اس کی کیا وجہ ہے؟ مسلمان کے اپنے دین میں پختگی اور مسلمان کے اپنے دین کا حسن, مسلمان کے اپنے دین کی پختگی اور مومن کے اپنے دین کا حسن وہ آخر کیوں نہیں ہے؟ دوسرا سوال یہ ہے کہ باوجود دین کی اتنی معلومات کے امت میں ارتداد, بلکہ بقول حضرت کے کہ دین کا بدلنا اتنا آسان ہو گیا ہے جیسا کپڑا بدل دینا یا لباس کا بدل دینا آسان ہو جاتا ہے, بلکہ حدیث میں آتا ہے کہ ایمان مومن کے اندر سے اتنا جلدی نکل جاتا ہے جتنا جلدی پہنے ہوئے کرتے کو اتار دیا جائے. میں نے سوال عرض کیا کہ مسلمان کو اپنے دین پر استقامت اور مسلمان کو اپنے دین پر پختگی حاصل کیوں نہیں ہے؟ وجہ صرف اس کی یہ ہے کہ جب انسان کو اللہ رب العزت نے جو صلاحیتیں عطا فرمائی ہیں, جانی, مالی, عقلی, علمی, یہ صلاحیتیں اگر ہر طرف سے ہٹ کر محض اللہ کے دین پر صرف نہیں ہوں گی اور خرچ نہیں ہوں گی تو اپنے دین سے فطری محبت پیدا نہیں ہوگی, اپنے دین سے فطری محبت پیدا نہیں ہوگی. یہ انسان کا مزاج ہے, جس چیز پر اس کی جان اور مال صرف ہوتے ہیں اس سے اس کو فطری محبت ہو جاتی ہے, اور جس چیز سے فطری محبت ہو جاتی ہے اس کے نقصان کو برداشت نہیں کر سکتا. جس چیز سے فطری محبت ہو جاتی ہے اس کے نقصان کو برداشت نہیں کر سکتا, دکان کے نقصان کو, کاروبار کے زمیندارے کے نقصان کو, حاکم کی حکومت کے نقصان کو. سرمایہ دار اپنی سرمایہ داری کے نقصان کو محض اس لیے برداشت نہیں کر سکتا اور اس کی حفاظت کے لیے سب کچھ لگا دیتا ہے, صرف اس لیے کہ اسے اپنے مشاغل سے فطری محبت ہے. یہ مسلمان کی جان اور مال, اس کا وقت اور اس کی تمام تر صلاحیتیں اگر دین کو قائم کرنے پر صرف نہ ہوں گی تو اس کو اپنے دین سے فطری محبت نہیں رہے گی, اور جب دین سے فطری محبت نہیں رہے گی اپنی ذات سے لے کر آخری عالم کے کونے بسنے والے مسلمان کی بے دینی کا اسے کوئی احساس, کوئی غم اور ان کے حفاظت کا کوئی فکر نہیں ہوگا. میرے دوستو, بزرگو, عزیزو, جب تک مسلمان اپنے دین کی دعوت پر تھا, اسلام میں آمد آمد کا راستہ تھا, نکلنے کا کوئی راستہ نہیں تھا. دعوت کی عمومیت نے, دعوت کی عمومیت نے اپنے دین پر وہ پختگی پیدا کی ہوئی تھی, کیونکہ قرآن نے صاف طور پر کہا ہے وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ. علماء نے فرمایا ہے کہ اس کا مطلب یہ ہے کہ اس سے زیادہ پختہ دین اور مذہب کوئی کس کا سکتا ہے جو خود عمل کرتے ہوئے دوسروں کو اس عمل کی طرف دعوت دیتا رہے. آگے فرمایا اننی من المسلمین, کہ ایسا شخص وہ ہر طرف سے باطل کی آنے والی دعوت کو اور باطل کی ہر طرح کی پیشکش کو اس طرح ٹھکرائے گا جس طرح صحابہ اکرام نے دعوت اللہ کے فریضے کو انجام دیتے ہوئے بڑی بڑی حکومتوں کو اور بڑی بڑی بادشاہتوں کو اور بڑے بڑے خطرناک مواقع کو اس طرح ٹھکرایا ہے کہ جس کی وجہ سے غیر سمجھتے تھے کہ ان کو صرف دین محبوب ہے, اس کے مقابلے میں یہ اپنی اولاد کو, اپنے جان و مال کو, کسی طرح کے خطرے کو اور کسی طرح کے دنیاوی لالچ کو کچھ نہیں سمجھتے. عبداللہ بن حذافہ رضی اللہ تعالی عنہ روم میں تھے جماعت کے ساتھ, روم کے بادشاہ ان کو قید کرایا اور ان پر نصرانیت کو پیش کیا, انہوں نے نصرانیت سے انکار کیا. بادشاہ نے کہا یا نصرانیت قبول کرو, اگر نصرانی ہو جاؤ گے تو میں اپنا آدھا ملک تمہیں دے دوں گا. یہ تمام واقعات صرف صحابہ کے تعارف کے لیے نہیں ہیں, بلکہ یہ تمام واقعات امت کے ایک ایک فرد کو اس بات کا سبق دینے کے لیے ہیں, امت کے ایک ایک فرد کو اس بات کا سبق دینے کے لیے ہے کہ اگر امت اپنے فرض منصبی دعوت اللہ کی طرف واپس آ جائے تو آج بھی مسلمان اپنے دین کے مقابلے میں ساری دنیا کی حکومتوں کو, ساری دنیا کے مال کے نقشوں کو اور ساری دنیا کے مناصب کو اور ساری دنیا کی چیزوں کو اور ہر خطرے کے موقع کو سے اس طرح اعراض کرے گا اور اس طرح پروانہ کرے گا جس طرح صحابہ نے اپنے زمانے میں ان تمام شکلوں کی دین کے مقابلے میں کوئی پرواہ نہیں کی. عبداللہ بن حذافہ رضی اللہ تعالی عنہ نے فرمایا کہ تیری آدھی بادشاہت نہیں, عرب کی ساری بادشاہتیں اور تیری پوری بادشاہت اگر مجھے ملتی ہے, محمد صلی اللہ علیہ وسلم کی پورے دین کو نہیں ایک سنت کے چھوڑنے کے مقابلے میں, تو میں اس کے لیے تیار نہیں ہوں. مذہب کا بدلنا تو بہت دور کی بات ہے, میں آپ کے دین کے شعبے کے کسی ایک عمل کو, کسی ایک حکم کو چھوڑنے کے لیے تیار نہیں ہوں اگر مجھے اس کے بدلے میں عرب کی ساری بادشاہتیں اور اس کے بدلے میں تیری پوری بادشاہت ملتی ہو. بادشاہ اس سے مایوس ہو گیا کہ یہ صحابی مال کی لالچ میں آنے والے نہیں ہیں, انہیں مال کے راستے سے ان کے دین سے نہیں ہٹایا جا سکتا. بادشاہ نے کہا یا تو نصرانی ہو جاؤ ورنہ میں تمہیں قتل کروں گا. فرمایا دو تیرا دل چاہے وہ کر, لیکن میں محمد صلی اللہ علیہ وسلم کے دین کو پلک جھپکنے کے بقدر بھی چھوڑنے کے لیے تیار نہیں. میرے دوستو عزیزو, جب امت دعوت اللہ کے اس فرض منصبی پر قائم تھی, امت داعی تھی, ساری انسانیت, سارا باطل, سارا غیر سب مدعو تھے, ایسا سمجھتے تھے یہ امت دو حال سے خالی نہیں ہے, یہ داعی ہوگی یا مدعو ہوگی. اگر یہ حق کی طرف داعی ہے تو باطل کی دعوت پر غالب رہے گی, اور اگر یہ دعوت چھوڑ بیٹھے گی تو باطل کی دعوت کے مقابلے میں مغلوب ہو جائے گی. اس لیے میں نے تمہید کے طور پر یہ عرض کیا ہے کہ تمام واقعات اور تمام صحابہ اکرام کے ساتھ غیبی نصرتیں, ان سب کا خلاصہ یہ ہے کہ مسلمان کے اپنے دین پر استقامت اور باطل کے مقابلے میں مسلمان کے غالب آنے کی جو بنیادی شرط تھی دعوت اللہ, مسلمان اس کو چھوڑ بیٹھا ہے. بات بہت توجہ سننی پڑے گی, بہت دھیان سے. دعوت کسے کہتے ہیں؟ مادی آلات اور رواجی مشینوں کے ذریعے سے دین کے پیغام کو پہنچا دینا اور اس پر اپنی ذمہ داری کو پورا کرنے والا سمجھ لینا, اس کو دعوت نہیں کہتے. بلکہ دعوت صحابہ اکرام کے زمانے کے اس طریقہ محنت کو کہتے ہیں جس میں صحابہ اخلاق, عبادات, معاملات, اخلاق, اسلامی معاشرے کو لے کر عملی طور پر, ان سب کو عملی طور پر لے کر نقل و حرکت کے ذریعے ایک ایک امتی کے پاس, عالمی سطح پر ایک ایک امتی کے پاس خود دین کا پیغام لے کر جاتے تھے. اس کو دعوت کہتے ہیں, اس دعوت کے اس طریقہ محنت پر, اللہ تعالی کی طرف سے وہ وعدہ ہے کہ اگر تو انبیاء اور صحابہ کے طریقوں کا پابند ہو کر امت کو عملی دین پیش کرے نقل و حرکت کے ذریعے, تو میرا تجھ سے وعدہ ہے کہ میں نظام کائنات کو تیرے لیے اس طرح مسخر کروں گا جس طرح میں نے انبیاء اور صحابہ کے لیے مسخر کیا ہے. اس لیے کہ غیبی نصرتوں کے نزول کے اسباب, ان شرائط کا پورا کرنا ہے جو شرائط غیبی نصرتوں کے ساتھ اللہ نے لگائی ہے. اس نے صاف فرمایا ہے ان تنصر اللہ ینصرکم ویثبت اقدامکم, کہ اگر تم اللہ کے دین کے مددگار ہو تو اللہ تمہارے مددگار ہیں, اور اس کے بدلے میں نتیجہ یہ ہوگا کہ تمہارے قدموں کو تمہارے دین پر جمع دیں گے. نحمده ونصلي على رسوله الكريم, اما بعد, میرے محترم دوست بزرگوار بھائیوں نے بولے پرتب اللہ تعالی حمد و ثنا پر رسول اللہ علیہ وسلم کے اوپر سنکھت بارے درود پڑھیں. এরপর কুরআন কারীমের কয়েকটা থেকে পূর্ণ আংশিক আয়াত তেলাওয়াত করেন. এরপর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক থেকে টুকরা টুকরা হাদিস উনি তেলাওয়াত করেন. এরপরে বলেন যে আমাদের সকলের জন্য এই কথাটা খুব গভীরভাবে চিন্তা করা উচিত, ফিকির করা উচিত, যে বর্তমানে দুনিয়াতে দীনের প্রচার প্রসার এবং অপর পর্যন্ত দীনকে পৌঁছানোর এত রকমের ব্যবস্থা সত্ত্বেও, থাকা সত্ত্বেও মানুষের দীনের ব্যাপারে এত উদাসীনতা, দীনের ব্যাপারে এত জাহালাত এবং দিনের ব্যাপারে গুরুত্বহীনতা, দিন দিন কেন বৃদ্ধি পাইতেছে, এলেমের এত চর্চা থাকা সত্ত্বেও মানুষ কেন সে দিনের পরিপূর্ণতা নিজের মধ্যে পরিপূর্ণতার বিকাশ নিজের মধ্যে ঘটে, সমস্ত মানুষের মধ্যে দিন কি করে আসে, এর থেকে এত উদাস কেন? হালালকে হালাল জানা সত্ত্বেও হালালের উপরে কেন জমতে পারতেছে না? হারামকে হারাম জানা সত্ত্বেও কেন মানুষ হারামের থেকেও ফিরতে পারতেছে না? দিন যেটাকে বলা হয়তো জাল্লাহ তালার এবাদত, ইসলামী মহাসারাত, কায় কারবার, সহ অবস্থান, ইসলামী মহামালাত, কায় কারবার এবং ইসলামী আখলাক, এ দ্রুত কেন বিলুপ্ত পাইতেছে? দ্রুত এগুলা কেন বিলুপ্ত হয়ে যাইতেছে? বাতেলের মহামালাত মহাসারাতার দ্বারা মানুষ কেন এত প্রভাবিত হইতেছে? দুই নম্বর হইল যে মানুষের মধ্যে থেকে দিনের উপরে ইস্তেকামাতের যে গোড়াগুণ যেটি ছিল এটা কেন দ্রুত শেষ হয়ে যাইতেছে এবং মানুষ দ্রুত দিনকে বদল করে ফেলতেছে? আজাজি রহমতুল্লাহ কথা উল্লেখ করে বলতেছেন যে বর্তমানে দিনের অবনতির অবস্থা তো হল এই, শরীর থেকে কাপড় বদলাইতে যতখানি পরিধানের কাপড়টাকে খুলে ধোয়া নতুন আরেকটা কাপড় পরতে যতটুকু সময় লাগে তার চেয়ে কম সময়ের মধ্যে মানুষ দিনকে বিদায় করে দিতেছে, দিনকে বদলায় ফেলতেছে, কুফুরির দিকে, ইরতেদাদের দিকে, দিন ছেড়ে দেওয়ার দিকে, অন্য ধর্মকে অবলম্বন করার দিকে মানুষ দ্রুত অগ্রসর হইতেছে। কারণটা কি? বলেন যে কাপড় বদল করার চেয়ে অল্প সময়ের মধ্যে মানুষ দিনকে বদল করে ফেলতেছে, এর কারণটা কি? মেরে মোহতারা দোস্তার বুজুর্গ, যে মানুষ সামান্য সামান্য কেউ মানের লোভে কেউ কোনো কিছুর লোভে মানুষ তাদের দিনকে ছেড়ে দিতেছে, ইসলামকে ছেড়ে দিতেছে, দিনের প্রতি কোন মায়া মহব্বত এর কোন লেশ মাত্র নাই, আস্তে আস্তে সবই বিলুপ্ত হয়ে যাইতেছে, এর কারণটা আমাদের তালাশ করা দরকার। এর কারণটা কি, মূল কারণটা কি, এই মূল কারণটাই আমাদেরকে তালাশ করতে হবে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ওমরা যখন নাকি দাওয়াতের কামের মধ্যে 100 ভাগের 100 ভাগ নিজেদের জান মালকে খরচ করতেছিলেন, দাওয়াতের কামের জন্য নিজের সময়কে ব্যয় করতেছিলেন, তখন তাদের জমানাতে দিন থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছিল। একটাই রাস্তা খোলা ছিল, সেটা হলো মানুষ নতুন নতুন দলে দলে নতুন নতুন মানুষ দিনের মধ্যে প্রবেশ করতেছিল, ইসলাম থেকে কেউ বের হইতেছিল না, ইসলাম থেকে কেউ বের হইতেছিল না। আর আজকে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাইতেছে, মানুষ গুনাহকে গুনাহ জানা সত্ত্বেও গুনাহের মধ্যে মুবতালা হইতেছে, তার মধ্যে কোনো আফসোস নাই, তার মধ্যে গুনাহের কোনো ভয় নাই। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এর কারণ যদি তালাশ করি তাহলে একটাই কারণ দেখা যাবে, সেটা হল যে আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কয়েক রকমের যোগ্যতা দান করছেন। এই উম্মতের সকল ফর্দকে, এই উম্মতের সকল ব্যক্তিকে, সকল শ্রেণীর মানুষকে, সকল পেশার মানুষকে, সকল বয়সের মানুষকে আল্লাহ তাআলা কয়েকটা যোগ্যতা দিচ্ছেন। একটা হল আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিচ্ছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করছেন, আল্লাহ তাআলা কম বেশি তাকে এলেম দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, বিদ্যা দিচ্ছেন, আল্লাহ তাআলা সকল মানুষের জন্য জানে একটা পুঁজি দিচ্ছেন, আর সকল মানুষের জন্য আল্লাহ তাআলা একটা জীবন দিচ্ছেন, সে জীবিত আছে, এই পুঁজিটা আল্লাহ তাআলা সকল মানুষকেই দান করছেন। আর মানুষের ফিতরি স্বভাব হল, জন্মগত স্বভাব হল যে মানুষ এই চার জিনিস তার জ্ঞান, তার বিদ্যা, তার মাল, তার জান, তার সময়, এই পাঁচটা জিনিস যার পিছনে লাগায়, তার সাথে তার আন্তরিক ভালোবাসা মহব্বত নিগুড় সম্পর্কের সৃষ্টি হয়। যখন যার পিছনে লাগে তার সাথে তার ভালোবাসা মহব্বতের সৃষ্টি হয়, যদি কখনো ওই জিনিসটার কোন ক্ষতি হয়ে যায় সেটাকে মেনে নিতে পারে না, সেটাকে বরদাস্ত করতে পারে না। মানুষের স্বভাব পরীক্ষিত প্রমাণিত, যার কারণে কোন দোকানদার তার দোকানের নোকসানকে বরদাস্ত করতে পারে না, হাহাকার শুরু করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। কেন? ওইখানে তার মাল লাগছে, ওইখানে তার জান লাগছে, ওইখানে তার সময় লাগছে, ওইখানে তার যোগ্যতা খরচ হয়েছে, যার কারণে দোকানদারের দোকানের ক্ষতি হয়ে গেলে সে বরদাস্ত করতে পারে না। বাচ্চাদের বাচ্চাদের কোন ক্ষতি হয়ে গেলে তারা বরদাস্ত করতে পারে না। জমিনের জমিনদারের জমিনের কোন ক্ষতি হয়ে গেলে, ক্ষেত কৃষি যারা করে তাদের জমির ফসলের কোন ক্ষতি হয়ে গেলে সে বরদাস্ত করতে পারে না। অনুরূপ ভাবে সমাজের প্রতি শ্রেণীর প্রতি পেশার মানুষ, তার পেশার কোন ক্ষতি হয়ে গেলে, তার মালিকানার কোন জিনিসের কোন ক্ষতি হয়ে গেলে সে বরদাস্ত করতে পারে না। কারণ হলো যে ওইখানে তার এই পাঁচ জিনিস লাগছে, তার সময় খরচ হয়েছে, তার জীবন খরচ হয়েছে, তার মাল খরচ হয়েছে, তার বুদ্ধি খরচ হয়েছে, তার বিদ্যা খরচ হয়েছে, এই কারণে সে তাকে বরদাস্ত করতে পারে না। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, আমাদের দিনের জন্য, এই দিনের জন্য, ইসলামের জন্য, যা ইসলামের জন্য আমাদের জান মাল বুদ্ধি বিবেক বিদ্যা এবং আমাদের সময় এর কোনোটাই এর জন্য খরচ হয় নাই। আমরা যেটা এই দিন যেটাকে পাইছি, এতে উত্তরাধিকারী সূত্রে যতটুক পাইছি অতটুকুনি, এর পিছনে আমাদের কোনো খরচ নাই, এর পিছনে আমাদের কোনো খরচ নাই, যার কারণে আমি ব্যক্তির থেকে যদি দিনের কোনো অংশ বের হয়ে যায় আমার কোনো আফসোস নাই, সারা দুনিয়ার মানুষের থেকে যদি দিনের কোনো অংশ বের হয়ে যায় কোনো আফসোস নাই, ওই দুনিয়ার শেষ প্রান্তের মানুষটার থেকেও যদি কোনো দিনের ক্ষতি হয়ে যায়, দিনের কোনো অংশ তো তারা বাদ দিয়ে দেয়, এটার জন্য কোনো আফসোস নাই, থাকতে পারে না, হইতে পারে না। মানুষ তার সহজাত স্বভাবের বাইরে যেতে পারে না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবাদের অবস্থা ছিল যে তাদের কাছে তাদের জান আর তাদের মাল, তাদের সুস্থতা আর তাদের বুদ্ধি আর তাদের বিদ্যা, তাদের সবকিছু দিনের জন্য খরচ হইতেছিল, যার কারণে দিন তাদের কাছে মহা মূল্যবান সম্পদ ছিল। আর আল্লাহ তাআলা তার প্রতিদান এইভাবে দিচ্ছেন যে দিনের ভিতরে আসার যাওয়ার দুটো দরজা ছিল, একটা দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিচ্ছেন, দিন থেকে বের হয়ে যাওয়ার আর কোনো দরজা ছিল না, দিনের মধ্যে প্রবেশ করার দরজাটা খোলা ছিল। রোজানা প্রতিদিন জনে জনে সাথে সাথে হাজার হাজার লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছিল। একটা ঘটনা শুনাইলাম, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রোমে ছিলেন, জামাতের সাথে চলতেছিলেন, রোমের বাদশাহর হাতে বন্দি হয়ে গেল। বাদশাহর হাতে বন্দি হয়ে যাওয়ার পরে মুসলমানদের অবস্থা, মুসলমানদের দৃঢ়তা, মুসলমানদের ঐতিহ্য আর মুসলমানদের ব্যক্তিত্ব সম্বন্ধে সারা দুনিয়া তখন সব মানুষই জানতো, আলোচিত জিনিস ছিল, কোন গোপন ছিল না। আল্লাহ তাআলা মুসলমানদের সবকিছুকে সব মানুষের কাছে জানাই দিছিলেন। এজন্য বাদশাহ চিন্তা করলেন জন্য কিছু না করে তাকে লোভ দেওয়া হোক, লোভে লোভে করে দ্রুত নগদ লোভ যদি সে তার সামনে পেশ করা হয়, লোভনীয় প্রস্তাব যদি পেশ করা হয় তাহলে হয়তো সে তার দিনকে ছেড়ে দিবে। বাদশাহ প্রস্তাব দিল, খ্রিস্টান বাদশাহ প্রস্তাব দিল যে হে বন্ধু শোনো, তুমি তোমার দিনকে মোহাম্মদ থেকে তোমরা যে দিন পাইছো ওই দিনকে ছেড়ে দাও, ওই দিনকে ছেড়ে দাও, যদি দিনকে ছেড়ে দাও তাহলে পুরস্কার স্বরূপ তোমাকে আমি আমার রাজ্যের অর্ধেকের মালিকানা তোমাকে দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবখানায় এমন ছিল যে এটাও কোন প্রস্তাব হইল যে যার জব দিতে আবার কিছু চিন্তা করা লাগবে, সেকেন্ডের মধ্যে উনি বলে দিলেন, সেকেন্ডের মধ্যে উনি বলে দিলেন যে দেখো শুধু তোমার রাজত্ব, তারপর আবার অর্ধেক, অর্ধেক না, তোমার পুরা রাজত্ব, সমস্ত আরব রাজত্বের সব ছত্রক বেলা যা আছে তোমার, তার সমস্ত আরবদের রাজত্ব যত বেলা যতখানি খায় সবটাও যদি তুমি আমাকে দিতে চাও, দেওয়ার প্রস্তাব করো, তাহলে আমি তবুও আমি আমার নবীর পক্ষ থেকে আমার নবীর আনিত যে দিন আমি পাইছি এই দিনকে পরিপূর্ণ দিনকে পরিত্যাগ করা তো দূরের কথা, আমার নবীর সামান্য ছোট্ট একটা সুন্নতকে আমি ছাড়তে রাজি নাই। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, বাদশাহ আশ্চর্য হয়ে গেল যে কি বলে এত বড় প্রস্তাবকে সেইভাবে উপেক্ষা করে দিল। বাদশাহ তার চিন্তার রাস্তাকে ট্র্যাককে পথকে ঘুরে এলো, অন্য পথ ধরল। মেরে মন্ত্রাম দোস্তা বুঝলব পড়ানোর মধ্যে এটি বলে অমন আহসানে কয়লা মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির এই যে কয়লার শব্দটা আছে ওলামারা বলে যে কয়লালের কথা হল দিন, ওই ব্যক্তির দিনের চেয়ে উত্তম দিন আর কারো দিন হইতেই পারে না, ওই ব্যক্তির দিনের চেয়ে উত্তম দিন অন্য কারো হইতেই পারে না যেই ব্যক্তি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকে, অর্থাৎ আল্লাহ তাআলার দিনের দিকে মানুষদেরকে ডাকে। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ সাহাবাদের এটি ছিল ওনাদের আমল, ছোট বড় ধনী গরিব সকলে এটি করতেন। এতে শেষে বলা হয়েছে অকালা ইন্দানি মিনাল মুসলিমি, এবং তার গর্ব তার অহংকার তার পরিচয় সবকিছু এইটি ছিল যে আমি একজন মুসলমান, এটি ছিল তার পরিচয়। বেনে মোহতারাম দোস্তার বুজুর্গ ইসলামের দিকে দাওয়াত দিতে দিতে সে নিজেকে মুসলমান হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করত, মুসলমান ছাড়া অন্য কোন পরিচয় তার কাছে কোন পরিচয়ের কোন গুরুত্ব তার কাছে ছিল না। বেনে মোহতারাম দোস্তার বুজুর্গ নিজের জান মালকে খরচ করে নিজের সময় নিজের যোগ্যতাকে দাওয়াতের কামের মধ্যে যখন খরচ করবে, মেরে মহতরা অবস্থা বুজুর্গ আল্লাহ তাআলা তার দিনকে সবচেয়ে পোখ্তা করে দিবেন, সবচেয়ে পোখ্তা করে দিবেন, মজবুত করে দিবেন, নিখাত করে দিবেন, নিখাত করে দিবেন আল্লাহ তাআলা। মেরে মহতরা অবস্থা বুজুর্গ বাদশাহ তার ধরনকে পাল্টাইল, বাদশাহ বলল যে এই লোকটাকে লোভের লোকটা খেয়ে এই লোকটাকে বাগে আনা যাবে না, কারণ দুনিয়ার মানুষে জানত যে মুসলমান এই দিনের সাথে ওদের এমন সম্পর্ক হয়ে গেছে দিনের মোকাবেলায় নিজের সম্পদের কোন মূল্য নাই, নিজের সন্তানদের কোন মূল্য নাই, নিজের ঘর বাড়ির কোন মূল্য নাই। মেরে মোহতরাম দোস্তা বুজুর্গ এই কথার অর্থেই না যে ওরা তাদের সাথে দুশ্মনী শুরু করে দিছিলেন, বরং ওনারাই সবচেয়ে ছেলে সন্তান এবং নির্বাচন হককে আদায় করছেন সুন্দরভাবে পরিপূর্ণভাবে। কিন্তু মানুষের কাছে এই খবর পৌঁছে গেছে, এই বার্তা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে গেছে, মুসলমানদের কাছে অন্য কোনো কিছুর মূল্য নাই, একমাত্র দিনই তাদের কাছে মূল্যবান। কিন্তু জীবনের খবর জানত না তারা, বাদশাহ বলে হুমকি দিল যে আবদুল্লাহ বিন হুজাফা অবন্দি শোনো, তুমি যদি মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের মাধ্যমে যে দিন তুমি পাইছো এই দিনকে তুমি যদি ছাড়তে রাজি না হও, তাহলে আমি তোমাকে গরম উত্তপ্ত আগুনের মধ্যে তোমাকে জ্বালাবো। হযরত হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালের দ্বারা কোনো প্রভাব হয় না, প্রভাবিত হয় না মুসলমান, ওই ভয় তো যার জীবনের ভয় তো মুসলমান প্রভাবিত হয় না। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ হযরত হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওই খালি একটা জীবনের ভয়তে ওই আগুনের মধ্যে ফেলাবা মেরে ফেলবা, এইটার জন্য আজীবন দিন ছাড়া তো দূরের কথা, আজীবন কালের জন্য দিনকে ছেড়ে দেওয়া তো দূরের কথা, চোখের একটা পলকের পরিমাণ সময় আমি দিনকে ছাড়তে রাজি নাই। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ মুসলমান ছিলেন তারাই, কারণ হইল আল্লাহ তাআলা যে জিম্মাদারি মুসলমানদেরকে দিছিলেন ওইটা তারা আদায় করতেছিলেন, আর এটার দ্বারা আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করতেছিলেন, আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করতেছিলেন, যেখানে মুসলমান সেখানে ইসলাম, তারা সফর করতেছে ইবাদতের সাথে, তারা সফর করতেছে নামাজের সাথে, সফর করতেছে ইসলামী আখলাকের সাথে, সফর করতেছে ইসলামী মুআমালাত, তারাই রয়েছে ইসলামী ধরন তরিকা পদ্ধতির সাথে, তাদের আপোষের লেন মহাসভার সহ অবস্থা যেতেছে ইসলাম অনুযায়ী ছিল, মেরে মোহতরার ব্যস্ত বুজুর্গ বিন্দু মাত্র এখান থেকে তাদের লড় চলের কোন সুযোগ নাই এবং লড় চলের কোন চিন্তাও তাদের ছিল না। কারণ হলো এটিই তো আল্লাহ তাআলা ওয়াদা যে ইনতাসরুল্লাহ ইয়ানসুরুকু, যদি তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো। আল্লাহর দিনকে সাহায্য করবে কিভাবে? মেরে মোহতরাম ব্যস্ত বুজুর্গ, আল্লাহর দিনকে তো সাহায্য করতে হবে, নিজের জান আর নিজের মালকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী এক একজন মানুষের কাছে আল্লাহ তাআলার দিনকে নিয়ে যাবে এবং আল্লাহ তাআলার দিনকে তার সামনে পেশ করবে, সফরে চলার কষ্ট আর মুজাহাদাকে বরদাস্ত করবে, খোদা পিপাসার কষ্টকে বরদাস্ত করবে, শুধু একমাত্র দিনের খাতিরে, শুধু একমাত্র দিনের খাতিরে। যখন নাকি এইভাবে মানুষ যখন নাকি আল্লাহর দিনকে সাহায্য করবে, পায়ে দল যে পায়ে হেঁটে যে নিজের জান আল মাল খরচ করে নববী তরিকাতে আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, আল্লাহর দিনের উপরে সমস্ত মানুষকে কোহানোর জন্য আর বসানোর জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের দিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন মেহনত করবে, তখন আল্লাহ তাআলা ওয়াদা করে রাখছেন যে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন, ইনতাসরুল্লাহ ইয়ানসুরকুম। যদি তোমরা আল্লাহর দিনকে ওইভাবে সাহায্য করো, সফর করে করে নিজের জান মাল খরচ করতে করতে সব রকমের টাকা যাকে উপেক্ষা করে মানুষের কাছে দিনকে পৌঁছায় দেওয়ার জন্য যদি তুমি কষ্ট মুজাহাদাকে বরদাস্ত করে এইভাবে দাওয়াতের মেহনত করতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। তার অর্থ হল সমস্ত কায়নাতকে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা তোমার অধীন করে দিবেন, তোমার ইচ্ছার দাবি করে দিবেন। যেইভাবে আল্লাহ তাআলা সাহাবাদেরকে এবং যেইভাবে আল্লাহ তাআলা নবীদেরকে সাহায্য করছিলেন, গাইবি মদত করছিলেন, ওইভাবে সাহায্য আর মদত আল্লাহ তাআলা তোমাকে করবেন। মেরে মোহতরাম দোস্তা বুজুর্গ, এই যে হযরত হুজাফা রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনার একটা আংশিক একটা অংশ শোনানো হল, এইভাবে সাহাবাদের হাজারো হাজারো ঘটনা আছে। এই ঘটনা এই জন্য না যে সাহাবারা কেমন ছিল, সাহাবাদের পরিচয় মানুষে পেয়ে যাক, সাহাবাদের তারিফ করা হোক, যে সাহাবাদের পরিচয় মানুষে পেয়ে যাক, কখনো না। এই সমস্ত ঘটনা এই জন্যই উল্লেখ করা হয়েছে, এই সমস্ত ঘটনা আমাদের আকারে না এই জন্যই একত্রিত করে রাখছেন যাতে করে আমরা সাহাবাদের ঘটনাকে শুনে নিজের জীবনের জন্য সবক দিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি। যেমনরা যখন এইভাবে করছেন নবীর থেকে শুনে নবীকে দেখার পরে এইটাই যেমন তখন আমাদের উপলব্ধি হয়েছিল যে এইভাবেই দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, দিনকে পৌঁছাইতে হবে, নিজের ভিতরে দিনকে আনতে হবে। তাহলে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমরাও যেন এইভাবে নিজের জীবনকে সবকিছু মধ্যে রেখে ভয় ভীতি লোভ লালসা দুনিয়ার মোহ মায়া সুখ শান্তি ইজ্জত জিল্লাতি সবকিছুর মধ্যে থেকে দিনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নববী তরিকা অনুযায়ী দিনের জন্য দিনকে নিয়ে সফর করতে থাকা, নামাজের সাথে ইবাদতের সাথে সহি মুআমালাত সহি মুআবাদাতের সাথে ইসলামী আখলাককে নিয়ে যখন আমরা সফর করতে থাকবো, মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের দিনকে মজবুত করে দিবেন, এমন ভাবে মজবুত করে দিবেন যখন নাকি দিনের সামান্য তখন দিন যখন আল্লাহ তাআলা দিনকে মজবুত করে দিবেন দিনের সামান্য ক্ষতিও তখন আমাদের জন্য বরদাস্ত হবে না। কিন্তু যেহেতু এখন আমাদের জান মাল, এখন আমাদের সময়, আমাদের যোগ্যতা, আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি কোনোটাই দিনের পিছনে লাগে নাই, এই জন্য ইবতেদাদের দরজা খুলে গেছে, কাপড় খুঁজতে সময় লাগে কিন্তু দিন বদল করতে দিন ছেড়ে দিতে সময় লাগে না। কারণ হলো দিনের জন্য এই পাঁচ জিনিস যেখানে খরচ হবে না, ওই যেখানে খরচ হবে না ওই জিনিসের প্রতি কোনো মায়া থাকবে না, ওই জিনিসের প্রতি কোনো আন্তরিকতা থাকবে না, ওই জিনিস না হারায় যা হারানো গেলে পাওয়ানো গেলে কোনো ব্যথা অন্তরে থাকবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এইটি হলো দিনের অবনতির একমাত্র কারণ যে ওই তরিকা আর ওই পদ্ধতির কামকে যখন যদি আমরা ছেড়ে দিছি তখন মানুষের ভিতর থেকে দিন বের হয়ে যেতেছে, তাতে আমার কোনো আফসোস নেই, আমার ভিতরের থেকে দিন বিভিন্ন অংশ দিনে বিভিন্ন অংশ বিদায় নিতেছে, আরামের মধ্যে মোকতলা হয়ে যেতেছি, তাতে আমার কোন আফসোস নাই, আল্লাহর হুকুমকে ছেড়ে দিতেছি তাতে আমার কোন আফসোস নাই। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এটা হলো একমাত্র কারণ, এই পাঁচ জিনিসকে আমরা যেখানে খরচ করার কথা ছিল দিনের জন্য, যেটা আল্লাহ তাআলা দিনের জন্য খরচ করতে দিয়েছিলেন, এটা আমরা করি নাই কারণে আজকে আমাদের কাছে দিন এত হালকা হয়ে গেছে, দিনের অবমূল্যায়ন আমরা করতেছি, দিন আমাদের কাছে এত ছোট হয়ে গেছে। মানে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমানা কি দাওয়াত ইলাল্লাহ ইয়ে মেহনত یہ تسخیر عالم کا نسخہ ہے۔ اس کا مقصد یہ تھا عرض کرنے کا کہ جتنے صحابہ کرام کے واقعات ہیں ظاہر کے خلاف اور باطل کے خلاف غیبی نصرتوں کے نزول کے، اس کے لیے اس نہج، اس جذبے، اس طریقے کا پابند ہو کر دعوت اور عبادت میں مشغول ہونا، اس طرح کہ دونوں کا حق ان کے حق کی طرح ادا ہو رہا ہو، یہ اللہ رب العزت کی طرف سے غیبی نصرتوں کے نازل ہونے اور نظام کائنات کی تسخیر کا نسخہ ہے۔ صحابی جیل میں ہیں اور یہ جیل میں دعوت اللہ کے جرم میں ہیں، اس لیے کہ ہر زمانے میں قوموں کی انبیاء علیہ السلام کے ساتھ جو مخالفت اور لڑائی تھی وہ عبادت پر نہیں تھی بلکہ دعوت پر تھی، اور دعوت میں بھی اللہ رب العزت کی یکتائی اور اس کی توحید کی طرف بلانے پر تھی۔ اول صدیق رضی اللہ تعالیٰ عنہ کو یہ کہا جاتا تھا کہ آپ قرآن آہستہ پڑھیں تو آپ یہاں رہ سکتے ہیں، اگر قرآن زور سے پڑھیں گے تو ہم آپ کو مکے سے نکال دیں گے، اس لیے کہ آپ کا قرآن پڑھنا ہماری عورتوں اور بچوں کو اسلام کی طرف کھینچتا ہے۔ میں عرض کر رہا تھا کہ لڑائی ساری دعوت پر تھی۔ انبیاء علیہ السلام محض انفرادی عمل پر نہ رہے بلکہ اللہ رب العزت کے ساتھ اپنے تعلق میں کمال پیدا کرنے اور اللہ کی مخلوق کو اللہ سے جوڑنے میں، اس دعوت اور عبادت میں انبیاء علیہ السلام دونوں طرف برابر وقت دیا کرتے تھے۔ اس لیے میں نے عرض کیا کہ دعوت اور عبادت ان دونوں کو جیسا ان کا حق ہے اس طرح ان دونوں کو جمع کرنا یہ غیبی نصرتوں کے نزول کا سبب ہے۔ اس دعوت اللہ پر ایک صحابی کو جیل ہو گئی اور جیل میں جنابت کی حالت انہیں پیش آ گئی۔ صحابی اس فکر میں تھے کہ نماز کا کیا ہوگا کہ یہاں پانی نہیں ہے، نماز کا کیا ہوگا۔ جیلر سے کہا کہ ہمیں غسل کے لیے پانی چاہیے، جیلر نے کہا پانی صرف پینے کے لیے ملے گا، اتنی مقدار۔ صحابی نے عرض کیا کہ مجھے دو دن کا پانی ایک ساتھ دے دیا جائے، میں دو دن کے لیے پیاس کو صبر کر سکتا ہوں، نماز کو صبر نہیں کر سکتا۔ نماز کو صبر نہیں کر سکتا، دو دن پیاسا رہ سکتا ہوں لیکن نماز نہیں چھوڑ سکتا، آپ مجھے دو دن کا پانی ایک وقت میں دے دو تاکہ میں اس سے غسل کر لوں۔ جیلر نے کہا آج کا پانی آج ملے گا، کل کا پانی کل ملے گا، ہم دو دن کا اکٹھا پانی ایک ساتھ نہیں دیں گے۔ لیکن بات یاد رکھو، جو اللہ کے دین کی طرف دعوت دیتے ہیں ان میں اپنے فرائض اور اعمال اور اللہ کے احکام کو پورا کرنے کا وہ فکر پیدا ہونا چاہیے کہ صحابی نے دو دن کی দু দিন তক ইনি 48 ঘন্টে পিয়াসা রহনে কো আসান সমঝা লেকিন আল্লাহ কে ফরিজে কো ছোড়না আসান নেই সমঝা। ইস ফিকর মে রহে কি নামাজ কা ক্যা হোগা। চুনাচে আল্লাহ রাব্বুল ইজ্জত নে ইস ফিকর পর কি দাওয়াত আর ইবাদত কে জমা করনে পর আল্লাহ রাব্বুল ইজ্জত নে বাদল কো হুকুম ফরমায়া কি বাদল জেল কে আন্দর দাখিল হুয়া আর সাহাবী কে উপর বরসা আর সাহাবী নে উস বাদল কে পানি সে গুসল কিয়া আর নামাজ আদা কি। মেরে দোস্তো আজিজো ইয়ে ওয়াকিয়াত বতলানে কে লিয়ে হ্যায় কি নিজামে কায়নাত কে মুসাখখর হোনে কা জো বুনিয়াদি সবব হ্যায় ও দাওয়াত আর ইবাদত কো জমা করনা হ্যায় ইউশা বিন নূন ও দুশমন কে মুকাবিলে পর এ আল্লাহ ইয়াহা ভি তেরে হুকুম সে লগে হুয়ে হ্যায় আর নামাজ ভি তেরা হুকুম হ্যায় আগর দুশমন সে মুকাবিলা করতে হ্যায় তো আসর কজা হোতি হ্যায় আর আগর আসর পড়তে হ্যায় তো দুশমন কা খৌফ হ্যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত নে কিউকে ইনহোনে আর্জ কিয়া এ আল্লাহ হাম ভি মামুর হ্যায় আর ইয়ে সূরজ ভি মামুর হ্যায় হমে হুকুম হ্যায় তেরি ইবাদত কা আর তেরি তরফ দাওয়াত দেনে কা হম দাওয়াত ইবাদত মে মশগুল হ্যায় ইবাদত ভি তেরা হুকুম হ্যায় দাওয়াত তেরা হুকুম হ্যায় এক ওয়াক্ত মে জমা দোনো কো কেসে করে কি ইধর দুশমন মুকাবিলে পর হ্যায় ইধর আসর কি নামাজ কাজা হো রহি হ্যায়। চুনাচে জামাত নে কাহা এ আল্লাহ হম ভি মামুর হ্যায় ইয়ে ভি মামুর হ্যায় আর ওয়াকই গৌর কিয়া যায় তো ফর্ক ইতনা বড়া হ্যায় কি হম তেরে মামুর হ্যায় হম তেরে মামুর হ্যায় আর ইয়ে সূরজ ইয়ে হামারে লিয়ে মামুর হ্যায়। ইতনা বড়া ফর্ক হ্যায় কি সূরজ হামারে লিয়ে মামুর হ্যায় হম তেরে লিয়ে মামুর হ্যায়। যদি হামারে লিয়ে মামুর হ্যায় আর হম তেরে লিয়ে মামুর হ্যায় তো এ আল্লাহ ইস সূরজ কো ইহাঁ রোক দে। চুনাচে সূরজ ঠের গয়া ইসকি হরকত রুক গই জব তক ইউশা বিন নূন দুশমন সে মুকাবলে মে কামিয়াব নহীঁ হো গয়ে আর দুশমন ফতহ নহীঁ হো গই উস ওয়াক্ত তক সূরজ অপনি জগহ সে না হিলা। মেরে দোস্তো আজিজ বুজুর্গো ইয়ে ওয়াকিয়াত উম্মত কো ইয়ে বতানে কে লিয়ে হ্যায় কি জব দাওয়াত ইলা আল্লাহ কে জরিয়ে নিজামে কায়নাত কো জব দাওয়াত ইলা আল্লাহ কে জরিয়ে নিজামে কায়নাত কো বরাহে রাস্ত আল্লাহ কে আমর কে তাবে ইয়াকিন কিয়া জাতা থা আর মুসলমান আপনে আপ কো বরাহে রাস্ত আল্লাহ কে আহকাম কা পাবন বানাতা থা তো আল্লাহ রাব্বুল ইজ্জত ইসকে লিয়ে নিজামে কায়নাত কো এসে মুসাখখর করতে থে। ইসলিয়ে সবসে পহলি বাত ইয়ে হ্যায় কি আগর দাওয়াত ইলা আল্লাহ কে জরিয়ে নিজামে কায়নাত কা ইনকার না কিয়া গয়া তো সমাতে থে কি কুদরত সে ইস্তিফাদে কা কোই রাস্তা নহীঁ মিলেগা। কুদরত সে ইস্তিফাদে কা কোই রাস্তা নহীঁ মিলেগা আল্লাহ কি জাত আলি সে ইস্তিফাদে কে লিয়ে কায়নাত কা ইয়াকিন নিকলনা শর্ত হ্যায়। ক্যুঁ জো ইয়ে কহেঙ্গে কি সূরজ তো আপনে মামুল পর চলেই গা পানি তো আপনে মামুল পর বহেগা আগ তো আপনে মামুল পর জলায়েগি আগর ইন সারি শকলো কো ইনকি জাত সে চলনা ইয়াকিন করেঙ্গে তো আল্লাহ সে কহকর ইনকো রুকওয়া নহীঁ সকতে আগর ইন সারি শকলো কো আপনি জাত সে চলনা ইয়াকিন করেঙ্গে তো আল্লাহ সে কহকর রুকওয়া নহীঁ সকতে আর ইন সারি শকলো কো আগর আপস মে এক দূসরে জোড় দিয়া জায়েগা তো ইয়াদ রাখো কে তেহরিয়ত এসে রাস্তো সে দিলো মে দাখিল হোগি কে ইয়াকিন ইয়ে কিয়া কর লিয়া জায়েগা কে নিজামে কায়নাত কায়নাত সে চল রহা হ্যায় হালাঁকি নিজামে কায়নাত কায়নাত সে নী চল রা হ্যা নিজাম কায়নাত বরাহ রাস্ত খালিক কায়নাত কে আমর সে ওর হুকুম সে চল রা হ্যা আগর রোজানা ইস কলমে লা ইলাহা ইল্লাল্লাহ কি ইস তরহ দাওয়াত না দি তো সমঝ লিয়া জায়েগা কি নিজাম কায়নাত কায়নাত সে চল রা হ্যা কি নিজাম কায়নাত কো কায়নাত সে জোড় দেঙ্গে তো নিজাম কায়নাত কে তগায়ুরাত সে কবি আল্লাহ ইয়াদ নহীন আয়েঙ্গে জলজলে আয়েঙ্গে তো ইয়ে জলজলে কে আসবাব সায়েন্সদানো সে মালুম করেঙ্গে সূরজ গ্রহণ হোগা তো ইয়ে সূরজ গ্রহণ কে আসবাব সায়েন্সদানো সে মালুম করেঙ্গে চাঁদ গ্রহণ হোগা তো ইয়ে ইসকে আসবাব সায়েন্সদানো সে মালুম করেঙ্গে হালাঁকি চাঁদ সূরজ কে গ্রহণ হোনা বারিশো কা রুকনা সেলাবো কা আনা ওর জলজলো কা ঝটকো কা আনা ইস সব কা তাআল্লুক আপস মে এক দূসরি কি শক্লো সে নহীন হ্যা ইস সব কা তাআল্লুক বরাহ রাস্ত মুমিন কে বদন সে নিকলনে ওয়ালে আমাল ওর আল্লাহ কে আমর সে হ্যা আগর নিজাম কায়নাত কো কায়নাত সে জোড় দিয়া গিয়া তো কবি তোবা কি তৌফিক না হোগি আগর নিজাম কায়নাত কো কায়নাত সে জোড় দিয়া গিয়া তো তোবা কি তৌফিক না হোগি ক্যুকি আল্লাহ রাব্বুল ইজ্জত اپنی ذات کی طرف متوجہ کرنے کے لیے نظام کائنات کو توڑتے ہیں چاند سورج کے گرہن ہونا اللہ تعالی کے غصے کا موقع ہے ان دونوں موقعوں پر اور بارشوں کے رکنے پر عبادت کا صلات خصوب اور خصوب اور صلات استسقاء کا اس لیے حکم دیا گیا ہے کہ یہ اللہ تعالی کی ناراضگی کے مظاہر ہیں اس وقت اللہ تعالی کو راضی کرنے کے لیے اپنے گناہوں سے استغفار کرو اور حکم کی طرف آؤ اس لیے میں عرض کر رہا کہ جتنا نظام کائنات پھیلا ہوا ہے اس سب کا اس طرح انکار کرنا پڑے گا قدرت کے مقابلے میں کہ کرنے والی ذات اللہ کی ہے اور اس کے کرنے کے ضابطے کائنات کے نقشے نہیں ہیں بلکہ اس کے کرنے کے ضابطے محمد صلی اللہ علیہ وسلم کے طریقے ہیں اس طرح کلمہ مکمل ہوتا ہے لا الہ الا اللہ محمد الرسول اللہ کرنے والی ذات اللہ کی ہے اور کرنے کے ضابطے کائنات کے نقشے نہیں ہیں کرنے کے ضابطے محمد صلی اللہ علیہ وسلم کے طریقے ہیں تو بولیں ایر آگے بولتے سنیں جو دنیا تے جو تو ایجادات آسے آبشکار آسے ایشوز تو آبشکار کے بیوہار کرے دین پکھنے سارا دنیا تے প্রসারিত করা যাবে না যেভাবে প্রসারিত হইলে যেভাবে প্রসারিত হইলে আল্লাহ তাআলার সাথে মানুষের সম্পর্ক হয় এবং আল্লাহ তাআলা সমস্ত কায়নাতকে সমস্ত জগৎকে আল্লাহ তাআলা মুমিনের দায়ী মুসাক্কাবে মুসাক্কাব করে দেয় তাবে করে দেয় এই জিনিস পাওয়ার জন্য ওই দুনিয়া দিয়ে আবিষ্কার যেগুলো আছে এগুলোকে ব্যবহার করে কোনদিন আল্লাহ তাআলার ওয়াদাকে পাওয়া যাবে না যে আল্লাহ তাআলার সমস্ত কায়নাতের সমস্ত মখলুককে আমাদের তাবে করে দিবেন কায়নাতের মখলুককে তাবে করার জন্য ওই মেহনত করতে হবে যে মেহনত আমাদের কারাম আলাইহিম সালাতু ওয়াসালাম গণ করছেন এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম সাহাবাদেরকে শিখাইছিলেন যে নিজে তাকলিফ মুজাহাদাকে বরদাস্ত করে জান মাল খরচ করে আর একজনের কাছে আমল করতে করতে আমলি ভাবে দিনকে পৌঁছাইছে যখন নাকি আমরা এরকম মানুষ জান মালকে খরচ করে আমলি ভাবে দিনকে পৌঁছাবো তো মেরে মোহতারাম রাস্তার যোগ্য তখন আল্লাহ তাআলা আমাদের দিনকে মজবুত করে দিবেন দিন থেকে বের হয়ে যাওয়ার রাস্তা যেটা ওইটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন একটা রাস্তাই খোলা থাকবে যেমন নাকি সাহাবাদের জমানাতে ছিল অর্থাৎ দিনের মধ্যে প্রবেশ করার রাস্তা ছিল দিন থেকে বের হয়ে যাওয়ার কোন রাস্তা ছিল না অর্থাৎ বের হওয়ার পরে প্রয়োজন উপলব্ধি করতো না তাদের দিনের মধ্যে এর কোন অভাব ছিল না যে এখান থেকে বের হয়ে অন্য জায়গায় যেতে হবে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ হাজি ইলিয়াস রহমতুল্লাহ আলাই একটা কথা বলতেন এই মেহনত সম্বন্ধে এই দাওয়াতের মেহনত সম্বন্ধে একটা কথা বড় একই এবং আস্থার সাথে উনি বলতেন এই দাওয়াতের মেহনত যেটা দাওয়াতের মেহনতটা হল যে সমস্ত কায়নাতকে সমস্ত মখলুকাতকে সমস্ত সৃষ্টি জগৎকে নিজের অধীন বানানোর একটা ফর্মুলা নিজের অধীন বানানোর ফর্মুলা হলো দাওয়াতের কাম এই দাওয়াতের কামকে যারা নাকি দাওয়াত আর ইবাদতের সাথে জুড়ে দাওয়াতের কাম যারা করতে থাকবে, তো মেরে মহতরাম দোস্তার বুঝবো আল্লাহ তাআলা সমস্ত কায়নাতকে তাদের মুসাককে তাদের পদতল করে দেবেন, তাদের অধীন তাদের ইচ্ছার অধীন আল্লাহ তাআলা করে দেবেন। যখন নাকি দাওয়াত আর ইবাদতকে একসাথে জুড়ে যেভাবে ইবাদত করার কথা ওইভাবে ইবাদতের গুরুত্ব নিয়ে মানুষ যখন ইবাদত করতে থাকবে, যার মাল খরচ করা সমস্ত মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য আল্লাহ তাআলাকে রাজি করার জজবায় মেহনত করতে থাকবে, তখন আল্লাহ তাআলা কায়নাতকে মুসাক্ষর করে দিবেন, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তার অধীন করে দেবেন, তার ইচ্ছা অনুযায়ী সৃষ্টি জগৎ ব্যবহার হবে, তার দিলে তামান্ন অনুযায়ী ব্যবহার হবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃষ্টি বাদল সবকিছু। এক সাহাবি আল্লাহ রাস্তাতে চলতেছিলেন, চলতে চলতে উনি বন্দী হয়ে গেলেন, কাফেরদের কাছে বন্দী হয়ে গেলেন, কাফেররা তাকে জেলের মধ্যে বন্দি করে দিল, বলে যে এই বন্দী যেটা হয়েছেন এটার কারণ কোন ইবাদত না, কারণ হল দাওয়াত, দাওয়াতের মেহনত করতে করতে নিজের এলাকা ছাড়ছেন অন্য এলাকাতে যে বন্দী হয়েছেন। এটা যে মুসলমানদের সাথে গায়ের যে দুশ্মনী বাতালের দুশ্মনী কাফের মুশরিকদের দুশ্মনী যেটা, এটা কোন ইবাদতের কারণে ছিল না, সবচেয়ে কঠিন দুশ্মন ছিল মুশরিকরা মক্কা মুয়াজ্জামাতে, তারাও পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিল যে হে আবু বকর, আপনি যে কোরআন পড়েন আপনার ইনফিরাদি আমল, এটা যে কোরআন পড়াটা এটা আপনি পড়েন কিন্তু আস্তে আস্তে পড়বেন, জোরে পড়তে পারতেন না, জোরে পড়তে যাব না, জোরে পড়লে আপনার আওয়াজের মধ্যে এমন একটা আকর্ষণ যে আপনার আওয়াজে আমাদের মা বোনদেরকে আমাদের মহিলাদেরকে আর আমাদের বাচ্চাদেরকে আপনার দিকে আকৃষ্ট করে ফেলে, তাদেরকে আমরা ঠেকাই রাখতে পারি না, যেহেতু কোরআন বই তাদের জন্য দাওয়াত ছিল, তারা আরবি ছিল, আরবি ছিল আরবি ভাষা আরবি তারা বুঝতেন। মেরে মোহতরাম দর্শক, দুশ্মনী কখনো এবাদতের কারণে দুশ্মনী হয় নাই, দুশ্মনী হয়েছে দাওয়াতের কারণে, ওই সাহাবি বন্দী হয়েছেন কোন এবাদতের কারণে না, সাহাবি বন্দী হয়েছেন দাওয়াতের মেহনত করার কারণে। তো একদিন রাত্রে ওনার গোসলের প্রয়োজন হয়েছে, এখন ফজরের নামাজ পড়তে হলে ওনাকে গোসল করতে হবে, আর এখানে কোনো পানি নাই, অনেক পরেশান হয়ে গেলেন। মেরে মোহতরাম দোস্তা বুজুর্গ, দাওয়াতের মেহনত করতে করতে আল্লাহ তাআলার আওয়ামের জন্য যদি মানুষ ব্যস্ত থাকে, ওই মেহনত করনেওয়ালা যদি ব্যস্ত থাকে, আওয়ামের মর্যাদা অনুযায়ী মর্তবা অনুযায়ী যদি তার ভিতরে অস্থিরতার ব্যস্ততা থাকে, এটা বহু কঠিন রাস্তাকে তার জন্য খুলে দেওয়ার ব্যবস্থা হয়ে যায়, কারণ হয়ে যায়। ওই সাহাবি পরেশান হয়ে গেলেন, নামাজ তো আমাকে পড়তে হবে, নামাজ সাহায্য কোন সুযোগ নাই, নামাজ আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুমকে ছাড়ার কোন সুযোগ নাই, হ্যাঁ আমার যে অবস্থা হয়েছে তাতে গোসল করতে পারলেই আমার নামাজ পড়তে আর কোনো বাধা নাই, নামাজ আমাকে পড়তে হবে, অক্ষমত পড়তে হবে, আল্লাহর হুকুমের ব্যতিক্রম করা যাবে না, ভিতরে অস্থির হয়ে গেছে। ওইখানে জেলার যে ছিল, জেলের দায়িত্বে যে ছিল, তাকে উনি বললেন যে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমাকে গোসল করতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, আর আল্লাহর হুকুম ফরজ হুকুম আমাকে আদায় করতে হবে, এবং এই সীমিত সময়ের মধ্যে আমাকে আদায় করতে হবে। ওই কাফেরের কাছে আল্লাহর হুকুমের কি ফল, সে বলে দিল যারা এখানে শুধু পান করার জন্য পানি যখন পাওয়া যাবে, অন্য কোনো পানি দেওয়ার কোনো নির্দেশ নাই, কোনো ব্যবস্থা নাই, দিতে পারবো না। সাহাবি পরেশান হয়ে গেলেন, পরেশান হয়ে বলল হায় হায় তাহলে আমার নামাজের কি হবে, একটু চিন্তা করে বললেন যে তুমি আমাকে দুই দিনে পান করার পানি একত্রিত করে দিয়ে দাও, আমি এই পানিটা দিয়ে গোসল করে আল্লাহ তাআলার হুকুমকে কোথায় আদায় করবো, আল্লাহর হুকুম যেন না ছুটে, আল্লাহর হুকুম আমি ছাড়তে পারবো না, তুমি আমার দুই দিনে পান করার পরিমাণ পানি একত্রিত করে আমাকে দিয়ে দাও, আমি ওই পানি দিয়ে গোসল করে 48 ঘন্টার পিপাসাকে বরদাস্ত করতে পারবো, আল্লাহ হুকুমকে পুরো করার জন্য 48 ঘন্টা পর্যন্ত আমি পানি না পান না করে থাকতে পারবো, কিন্তু আল্লাহ হুকুমকে আমি ভাবতে পারবো না। ওই জেলার বলল যে দৈনিকের দৈনিক পানি দৈনিক পাওয়া যাবে, দুইজনের পানি একসাথে পাওয়া যাবে না, দুইজনের পানি একসাথে পাওয়া যাবে না। পেরেশানি বেড়ে গেল, এমন পেরেশানি যেমন আর সাধ্যের যতটুকু ছিল এতটুকু তৈরি শেষ করলেন, কিন্তু রাস্তা করে খুলল না। মেরে মহতরাম মুসলিম বুজুর্গ, আল্লাহ তালা তো বান্দার এই দুটো জিনিসই দেখতে চান, যে বান্দা তার জান মালকে দিনের জন্য খরচ করা রাস্তার উপরে আছে কিনা, আর সাথে সাথে তার উপরে আল্লাহ তালার হুকুম যেটা এই হুকুমের হুকুম অনুযায়ী গুরুত্ব তার অন্তরে আছে কিনা। ওই সাহাবীর মধ্যে এই দুই জিনিসই পাওয়া গেছে, পরীক্ষিত হয়ে গেছে, পরীক্ষা নেওয়া হয়ে গেছে যে সে দাঁড়াতে মেহনতে এসে গ্রেফতার হয়েছে, আর তার বর্তমানে পরেশানি হল নামাজের কারণে। আল্লাহ তালা ওই মেঘমালাকে হুকুম দিয়ে দিলেন, মেঘের তো খণ্ড আসমান দিয়ে উড়ে তার একটা অংশকে হুকুম দিয়ে দিলেন, ও সোজা ওই জেলখানার মধ্যে ঢুকে পড়ল। আল্লাহ হুকুম দিলেন যে আমার ওই বান্দা যেখানে আছে বৃষ্টি তার উপরেই যেন খালি বর্ষে, ওই বৃষ্টি ওই সাহাবির উপরে বর্ষণ হতে লাগলো। সাহাবি দুনিয়ার সবচেয়ে ভালো পানি, বৃষ্টির পানি, ওই সবচেয়ে পবিত্র পানি দিয়ে সাহাবি গোসল হয়ে গেল, সাহাবি নামাজ পড়ে ফেললেন। মেরে মুখতারাম দস্তার বুজুর্গ আজাদি ইলিয়াস রহমতুল্লাহ এই কথাই বলছিলেন যে দাওয়াত আর এবাদত যেটা, দাওয়াতকে এবাদতের সাথে জুড়ে তার সান অনুযায়ী তার গুরুত্ব অনুযায়ী জুড়ে নিয়ে যখন নাকি মানুষ চলতে থাকবে, তখন আল্লাহ তাআলা সারা আলমকে তার জন্য মুসাক্ষর করে দেবেন, তার দাবি করে দেবেন, তার অধীন করে দেবেন। ইউসা বিন নূন আল্লাহ রাস্তাতে জিহাদ করতেছেন, জিহাদ করতে করতে পরম তোলা বেলা দুবার উপক্রম হয়ে গেছে, একদিকে আসরের নামাজ ওই বিকালবেলার নামাজটা, আর একদিকে সামনে দুশ্মন, এই দুশ্মন থেকে একটা পর্যায়ে যদি না পৌঁছে নামাজের জন্য মশগুল হয়ে যায় তাহলে দুশ্মনে হামলা করতে পারে, যেহেতু এখানে আরো মানুষ সাথে আছে এজন্য সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, ওনাকে উনি জিম্মাদার, দুশ্মনে হামলা করতে পারে। আর যদি দুশ্মনের মোকাবেলাতে ব্যস্ত থাকেন তাহলে নামাজের রক্ত চলে যাবে। হযরত ঈসা বিন নূন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমিও তোমার গোলাম, ওই সূর্যোদয় তোমার গোলাম, সূর্যোদয় গুলো একটা হুকুম দিছ, আমাকে একটা হুকুম দিছ, আমাকে যে হুকুম দিছ এটা হলো তোমার জন্য, সূর্যটাকে যে হুকুম দিছ ওই হুকুমটা দিছ আমার জন্য, সে আমার খেদমত করবে, সূর্যোদয় হুকুম আমার জন্য আর আমার হুকুম তোমার জন্য। আল্লাহ আমিও তোমার হুকুমের তাবে, ওই সূর্যটাও তোমার হুকুমের তাবে, এই দুই দ্বিমুখী জিনিসকে আমি তো একত্রিত করতে পারবো না, তুমি ব্যবস্থা করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা পেরেশানিটা দেখলেন, দাওয়াতের কারণে মশগুল, এবাদতের জন্য পেরেশান, দাওয়াতের কারণে মশগুল, এবাদতের জন্য পেরেশান, আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য আসার ক্ষেত্রে আর কোন বাধা নাই। আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিয়ে দিলেন, দেখেন নিজের দিলকে এমন নিজেকে এমন ভাবে বুঝাইছেন, এমন ভাবে উপস্থাপন করছেন যে উপস্থাপন করাটা আল্লাহ তাআলার মনসাতে চলেছে। আল্লাহর কাছে চাইতেও এলোমেলো চাইলে হবে না, আল্লাহ তাআলার মনসাটাকে বুঝে আল্লাহ তাআলার নিজামটাকে বুঝে চাইতে হবে। উনি এই আমরা যেটাকে বলে বাতাসের মধ্যে উড়াই দেই, হালকা বানায় গুরুত্বহীন করে বলে আমি কি করবো, এগুলো তো প্রাকৃতিক নিয়ম, সূর্য উঠবে সূর্য ডুববে এত ঘন্টা পরে ডুবে যাবে, এটা তো হলো প্রাকৃতিক নিয়ম, এখানে আমার কি করার আছে, আমি সূর্য কেমনে আটকাব। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ টাইম কথা তা হবে না, টাইম কথা তা হবে না, যে আল্লাহ নামাজও তোমার হুকুম, জেহাদও তোমার হুকুম, আমিও তোমার গোলাম, ওই সূর্য তোমার গোলাম, এখন জেহাদের হুকুমকে বাদ দিয়ে দিলে দুশ্মনের পক্ষ থেকে হামলার আশঙ্কা, যাহাদের হুকুম বাদলা দিলে নামাজ ছুটে যাওয়া সম্ভব না। আবার এক গোলামের সাথে আর এক গোলামের অমিল, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা সূর্যকে হুকুম দিয়ে দিলেন, যখন নাকি দুনিয়ার আবর্তন বিবর্তনের যে পদ্ধতি নিয়ম, এটাকে আল্লাহ তাআলার অধীন না এটা মনে করলেন না। আল্লাহ সবই তো তোমার অধীন, এর নিজস্ব কোনো ক্ষমতা নাই, সূর্যের নিজস্ব কোনো ক্ষমতা নাই, সূর্যের নিজস্ব ক্ষমতা নেই। আল্লাহ সূর্য তোমার তাবে, আমিও তোমার তাবে, আমি দুনিয়ার যে প্রচলিত নিজাম যেটা এটাতে আমি বিশ্বাসী না, আমি বিশ্বাসী তোমার কুদরতে, জাহেরি হালাতে আমি বিশ্বাসী না, আমি বিশ্বাসী তোমার কুদরতে। যখন আল্লাহ তাআলার কুদরতে বিশ্বাসে বিশ্বাসী হয়েছে, আল্লাহ তাআলা সূর্যকে আটকায় দিয়েছেন, সূর্য তুমি ডুবতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুশ্মনের মোকাবেলার থেকে পারেক না হয়। সূর্যের জন্য এক হুকুম ছিল, যে হুকুমটা স্বাভাবিক সবসময় চলতেছিল, আল্লাহ তাআলা কাদের মতন নতুন হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সূর্য স্থির দাঁড়াইল। এই সব মন উনি দুশ্মনের মোকাবেলার থেকে ফারেক হলেন, তারপরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সূর্য ডুবল। বেদে মহতারাম দেশটা বুঝলো কাম হলো দুইটা, একটি হলো দাওয়াত আর ইবাদতকে সমন্বয় একত্রিত করে মিলিয়ে নিয়ে চলতে হবে। দুনিয়ার নিজামকে এটা স্বাভাবিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম, এই বলে নিজের খাল ছেড়ে দিলে হবে না, বাদাম নামাই দিলে হবে না, কোনোটাই স্বাভাবিক না, কোনোটাই প্রাকৃতিক না, সবই আল্লাহ তাআলার ইচ্ছা, সবই কুদরতের ফয়সালা। কুদরত যেভাবে ফয়সালা করবে ওইভাবে মানতে বাধ্য। বেড়ে মহতার দেশকে বুঝব দাওয়াতের ইবাদতকে নিয়ে যখন চলবে, যেমনিভাবে হুকুম অনুযায়ী দাওয়াতের গুরুত্ব থাকবে, অনুরূপভাবে আল্লাহ তাআলার হুকুম হওয়ার কারণে ইবাদতের এরকম গুরুত্ব থাকবে। বেড়ে মহতার দেশকে বুঝব স্বাভাবিক নিয়মে দুনিয়া চলে না, দুনিয়া চলে আল্লাহর হুকুমে। আর কিসের দ্বারা? আল্লাহর হুকুমে। আমার তরিকা কোনটা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত এইভাবে দিতে হবে। চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ, এটাকে এইভাবে বলা চলবে না যে স্বাভাবিক নিয়ম, এতদিন পরপর চন্দ্র গ্রহণ হয়, এতদিন পরপর সূর্য গ্রহণ হয়, এটা হলে চন্দ্র গ্রহণ হয়, এটা হলে সূর্য গ্রহণ হয়। বেড়ে মহতারাম দেশটার বুঝব আল্লাহ তাআলার কুদরতকে যখন বিশ্বাস করবে না, আল্লাহ তাআলার কুদরতকে যখন বিশ্বাস করবে না, তখন এগুলোকে তারা স্বাভাবিক নিয়ম মেনে তারাকে ছেড়ে দিবে না। এখানে চিন্তার বিষয় যে চন্দ্র কেন, চন্দ্র গ্রহণ কেন লাগে, সূর্য গ্রহণ কেন লাগে, ভূমিকম্প কেন হয়, বৃষ্টি কেন বন্ধ হয়ে যায়, বৃষ্টি অনাবৃষ্টি কেন শুরু হয়, এই কথাগুলো হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। এগুলো কোন দুনিয়াবি কোন বস্তুর কারণে হয় না। যদি আমরা আসল নিয়মকে, আসল কারণকে উদ্ঘাটন করতে না পারি, তখন বৈজ্ঞানিক দিক থেকে তাকায় থাকতে হবে। যেমন রাখি বলে কয়টা প্লেট পড়লো, কয়টা প্লেট চললো, কোন গ্রহের ছায়া কাম করে পড়লো, ওরা যা মিথ্যা কথা বলতে থাকবে না, এটা আমাদের শুনতে হবে না। মিথ্যা কথা শোনার কোন দরকার নাই। কোরআন হাদিসের মধ্যে আছে যে গ্রহের কারণে এইগুলো হয়, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা আমল করাইছেন। চন্দ্র গ্রহণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানতে হয়েছে, ওই সময় নবীকে দিয়ে আমল করাইছেন। সূর্য গ্রহণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানতে হয়েছে, ওই সময় নবীকে দিয়ে আমল করাইছেন। তওবা করাইছেন সাহাবাদেরকে নিয়ে। এই তো গ্রহের কারণে এটা হয়। মান্দার ভিতর থেকে যে আমল, ভাবমন্দ আমল, দেহবন্দ আমলের আধিক্যের কারণে এই সমস্ত অঘটনা দুর্ঘটনা ঘটে। এগুলো হলো সতর্কবাণী। কোরআনের মধ্যে আসে যে এই জন্য ঘটা হইতেছি যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। কারো দিকে তাকায় থাকার দরকার নেই। মেরে মহতারাম দেশকর বুজুর্গ, ওই সময় যে আমল আছে ওই আমলটাকে করতে হবে, তাহলে পরবর্তীকালে ধাক্কার থেকে বাঁচা যাবে। ওই আমল যদি না করে পরবর্তীকালে ধাক্কা এর চেয়ে কঠিন হবে। দুনিয়াতে এইটি চলতেছে যে আগের ধাক্কার চেয়ে পরের ধাক্কা আরো বড়। মেরে মহতারাম দেশকর বুজুর্গ, এই জন্য আমি যদি চাই দুনিয়ার জাহিনী নিজাম যেটা, জাহিনী নিজামকে বাদ দিয়ে, জাহিনী নিজামকে উপেক্ষা করে বাতেলদের বিপক্ষে যে নিজাম চলতেছে, বাতেলদের কারণে যে নিজাম চলতেছে, ওই নিজামকে যদি আমি বন্ধ করতে চাই, তাহলে দাওয়াত আর ইবাদতকে নিয়ে এমন ভাবে চলতে হবে যেমনি ভাবে দাওয়াত দাওয়াত গুরুত্বপূর্ণ, অনুরূপ ভাবে এবাদত গুরুত্বপূর্ণ। শুধু দাওয়াত দিতে গেলে যদি এবাদতের নোকসান হয়ে যায় তো তাকে তাহলে পরেশান যখন হয়ে যাবে বেড়ে মোখতার বুঝবো দায়বী নজরকে আল্লাহ তালা সাক্ষর করে দেয়, তারা করে দিয়ে আল্লাহ তালা কুদরতকে আল্লাহ তালা সামেলে হাল করে দেবেন। এখনো যদি তাই হজরত ইলিয়াস রহমতুল্লাহ কথা যে এই আমল তাহলে তসকিনে আলমের নুসখা, আমরা যখন দাওয়াতের এবাদত করে এইভাবে চলতে থাকবে তখন আল্লাহ তালা সারা দুনিয়ার নিজামকে দাওয়াতের মেহনত করবে আমাদের তাকে আল্লাহ তালা করে দেবেন। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনে সাহাবাকে ইয়াকিন ওর খেয়াল কো ওর উনকে নজরিয়ে ওর তাসির কো আল্লাহকে গায়ব সে আল্লাহ কি জাত আলি কি তরফ মুস্তাকিল ফেরা হে উদর মে খারিজ ফেল গই। এক সাহাবী আগে আর্জ কিয়া কি উদর মে খারিজ ফেল গই হে, আপনে ফরমায়া কেসে ফেল গই? সাহাবী নে আর্জ কিয়া এক উন কো হয় থি ফির উসে সবকো হো গই। আপনে ফরমায়া পহলে উন কো খারিজ কেসে হুই? ইয়ে বতানে কে লিয়ে কি উদর মে খারিজ উদর সে নহীং ফেলি হে বলকে براہ راست اللہ کے امر سے ہر ایک کو خارج اللہ کے امر سے ہوئی ہے۔ نظام قدرت اتنا کمزور ہے، نظام قدرت ایسا کمزور نہیں ہے اور نظام قدرت ایسا بیکار نہیں ہے، نعوذ باللہ۔ اللہ تو چاہے ایک کے لیے بیماری اور وہ سب کو ہو جائے۔ وہ علی ایسا فرماتے تھے ایک پتا بھی درخت سے گرتا ہے اس اوپر تو اللہ کے امر سے گرتا ہے۔ ہمارے لیے سب سے بنیادی بات یہ ہے کہ ہم روزانہ اس کو اپنا معمول بنائیں کہ جتنا نظام کائنات میں ظاہر میں ہوتا ہوا دیکھ رہے ہیں اس سب کا انکار کریں اللہ کے حکم اور قدرت کے مقابلے میں۔ اس کی روزانہ دعوت دینی ہوگی کہ کرنے والی ذات اللہ کی ہے اور اس کے پڑھنے کے ضابطے محمد صلی اللہ علیہ وسلم کے طریقے ہیں۔ اس لیے کہ میرے دوست عزیزوں، ایمان بالغیب ہی اصل ہے، جس چیز کی تصدیق دے کر کی جائے اس کو ایمان نہیں کہتے۔ ایمان بالغیب اصل ہے، جس چیز کی تصدیق دے کر کی جائے اس کو ایمان نہیں کہتے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم جتنی خبریں غیب کی لے کر آئے ہیں ان سب کو محمد صلی اللہ علیہ وسلم کے اعتماد پر یقینی ماننا، بس اسی کو ایمان کہتے ہیں۔ جتنی خبریں محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں ان سب کو آپ کے اعتماد پر یقینی ماننا، اس کو ایمان کہتے ہیں۔ آپ کا سفر معراج، آپ کا سفر معراج، آپ نے آ کر خبر دی کہ ایک رات کی کسی حصے میں آسمانوں کا سفر اور ایک مہینے کا زمینی سفر ہوا۔ کمزور ایمان والے مرتد ہو گئے، کیونکہ انہوں نے آپ کی خبر کو عقل سے لیا، یقین سے نہ لیا۔ ابو بکر صدیق رضی اللہ عنہ نے فرمایا کہ جو کچھ فرما رہے ہیں وہ بالکل حق ہے اور سچ ہے۔ یہ اللہ تعالیٰ نے اس لیے کیا تاکہ وہ ایمان والوں کا امتحان لے کہ نبی کی خبر پر کتنا یقین کرنے والے ہیں۔ محمد صلی اللہ علیہ وسلم کی لائے ہوئی خبروں کو محمد صلی اللہ علیہ وسلم کے اعتماد پر یقینی ماننے کو ایمان کہتے ہیں۔ میرے دوست عزیزوں، جب اس کو یقینی مانو گے تو جو وعدے آپ اعمال پر لے کر آئے ہیں ان وعدوں کا یقین دلوں میں داخل ہوگا، اور اگر ظاہری نفسوں میں آپ کی بات کا یقین نہیں کرو گے تو اعمال پر وعدے ہیں ان وعدوں کا یقین کبھی دل میں داخل نہ ہوگا۔ اس لیے میں نے عرض کیا کہ جو خبر آپ لاتے ہیں اس خبر کا یقین کرنا آپ کے اعتماد پر، اس میں اللہ تعالیٰ نے ایمان والوں کا امتحان رکھا ہے کہ نبی کی لائے ہوئی خبر پر کون یقین کرتا ہے اور کون آپ کی خبر میں شک اور انکار کرتا ہے۔ یہ واقعات آپ کی خبروں پر یقین کرنے کے لیے ہیں۔ آپ نے ایک دیہاتی سے گھوڑا خریدا اور اس سے معاملہ طے ہو گیا۔ یہ صحابہ کے ایمان کا واقعہ اس لیے عرض کر رہا ہوں تاکہ سب سے پہلے یہ سمجھیں کہ ایمان بالغیب کسے کہتے ہیں۔ صحابی، آپ نے ایک دیہاتی سے معاملہ کیا اور آپ نے اسے گھوڑا خریدا, معاملہ گھوڑے کا ہو گیا. آپ نے فرمایا آؤ میرے ساتھ, لیکن اس سے قیمت دے دوں. اتنے میں دوسرے لوگ آئے اور گھوڑے والے سے اس گھوڑے کا معاملہ کرنے لگے. گھوڑے والے نے دیکھا کہ اس کو قیمت زیادہ مل رہی ہے تو وہ اپنی بات سے کھل گیا. کہنے لگا اے محمد صلی اللہ علیہ وسلم, آپ گھوڑا خریدیں گے ان کو بیچ دیں. آپ نے فرمایا میں گھوڑا خرید چکا ہوں تم سے, میرا معاملہ ہو چکا ہے. اس نے کہا نہیں خدا کی قسم میں نے آپ کو نہیں بیچا ہے, اگر بیچا ہے آپ کہتے ہیں بیچا ہے تو گواہ لائیے, اور گواہ کوئی نہیں تھا. حضور اکرم صلی اللہ علیہ وسلم خریدنے والے اور وہ دیہاتی بیچنے والا, گواہ کوئی نہیں تھا. آپ نے فرمایا گواہ تو کوئی نہیں ہے. اتنے میں ثابت رضی اللہ تعالیٰ وہاں سے گزر رہے تھے, انہوں نے سنا کہ آپ فرما رہے تھے گواہ کوئی نہیں ہے. انہوں نے آ کر کہا کہ میں گواہی دیتا ہوں کہ آپ نے گھوڑا اس سے خرید لیا تھا. آپ نے فرمایا اے خزیمہ تم نے کیسے گواہی دے دی کہ تم مقبر موجود نہیں تھے. اس سوال کا مقصد ان کے ایمان کا امتحان لینا تھا کہ ایسا تو نہیں کہ نبی کی بات سن کر اور نبی کے سوال کرنے پر یہ اپنی بات سے کھل جائے. آپ نے سوال کیا خزیمہ تم نے کیسے گواہی دی ہے یہ بتلاؤ کہ تم مقبر موجود نہیں تھے. اور خزیمہ نے عرض کیا کہ یا رسول اللہ آپ ایک گھوڑے کی بات کر رہے ہیں, آپ نے ہمیں عرش اور کرسی کی خبر دی ہے, جنت دوزخ کی خبر دی ہے, ہمیں اپنے برزخ اور میدان حشر اور قبر کی خبر دی ہے. آپ نے ہمیں اللہ کی طرف بلایا ہے, ہم نے اس میں کسی کو نہیں دیکھا, ہم ان سب کو آپ کے کہنے پر یقین کرتے ہیں. تو آخر اس گھوڑے کے بارے میں آپ جھوٹ کیسے کہہ سکتے ہیں, غلط کیسے کہہ سکتے ہیں, ہمیں یقین ہے کہ آپ نے گھوڑے سے خرید لیا تھا. آپ نے فرمایا خزیمہ آج کی بات جس چیز کے بارے میں گواہی دیں ان کی گواہی دو کے برابر مانی جائے. اس کو کہتے ہیں سچا مومن, آپ کی بات کی آپ کے اعتماد پر تصدیق کرنے والا. آپ نے اپنے صحابہ کا یوں امتحان لیا, حارث بن مالک رضی اللہ تعالیٰ مسجد میں لیٹے ہوئے تھے, سوئے ہوئے تھے. آپ ان کو اٹھایا اور کئی پوچھا کئی بار کہتا ہے حارث اس میں کس حال میں کر رہے ہو. عرض کیا اصبحت مؤمنا حقا, کہ میں صبح کر رہا ہوں ایمان کی حقیقت کے ساتھ. آپ نے فرمایا ہر قول کی حقیقت ہوتی ہے, تمہارے قول کی کیا حقیقت ہے؟ عرض کیا کہ جو کچھ آپ نے غیب سے ہمیں بتایا ہے جنت کو دوزخ کو میں اس طرح اپنی آنکھوں سے دیکھ رہا ہوں, جہنمیوں کو ایک دوسرے کو بھونکتے ہوئے عذاب کے اندر اور جنتیوں کو ایک دوسرے سے ملاقاتیں کرتے ہوئے نعمتوں کے اندر میں اپنی آنکھوں سے دیکھ رہا ہوں, عرش و کرسی میرے سامنے ہے. ان سارے واقعات کا کو سن کر یہ مت سمجھنا کہ صحابہ کا یہ ایمان کوئی پیدائشی تھا, یہ ایمان کلمہ پڑھنے سے صرف حاصل ہو گیا تھا, بلکہ آپ صلی اللہ علیہ وسلم نے حضرت حارث بن مالک رضی اللہ تعالیٰ عنہ کی پوری بات سن کر یہ فرمایا عرفت فنزم اتنے معرفت حاصل ہو گئی ہے مگر اس پر جمے رہنا. میں نے شروع میں عرض کیا تھا کہ ایمان اتنا جلدی نکل جاتا ہے مومن کے اندر سے جس طرح پہنے میں کرتے کو اتار دیا جائے, اتنا جلدی ایمان مومن کے اندر سے نکل جاتا ہے. آپ نے یہ نہیں فرمایا کہ تمہیں ایمان حاصل ہو گیا ہے اب تم عمل کرتے رہو, بلکہ فرمایا عرفت فنزم کہ معرفت حاصل ہو گئی ہے اس ایمان پر جمع رہنا. میرے بزرگ دوستو عزیزو اس لیے عرض کرتا ہوں کہ اس ایمان کی تجدید کے لیے, اس کی تقویت کے لیے اور اس کو لازم پکڑے رکھنے کے لیے ضروری ہے کہ صحابہ اکرام کی طرح ایمان کے حلقے قائم کیے جائیں مساجد میں, اور صحابہ کی طرح دستوں کے ذریعے لوگوں کو ایمان کے حلقوں میں اور مغیبات کے تذکروں میں اور ظاہر کے خلاف اللہ تعالیٰ کی غیب نشودوں کے واقعات کے سنانے کے ماحول میں دست کر کے لوگوں کو لایا جائے. صحابہ کرام اپنے ایمان کی تصدیق اور اپنے ایمان کو تازہ اور اپنے ایمان کو اسی طریقے سے قوی کیا کرتے تھے. معاذ بن جبل، عبداللہ بن رواحہ، عمر بن خطاب، ان کا معمول یہ تھا کہ یہ ایک ایک کے ہاتھ پکڑتے اور کہتے تھے تھوڑی دیر کے لیے ہمارے ساتھ آ جاؤ اگر اپنا ایمان لے آئے. اس لیے میں نے عرض کیا کہ یہ روزانہ کی جو محنت ہے مسجد کے باہر کے پھیلے ہوئے مادی نقشوں کا یقین دلوں سے نکالنے اور اللہ کے عوامل سے کامیابیوں کا یقین دلوں میں پیدا کرنے کے لیے ان مادی نقشوں سے گشت کر کے لوگوں کو نکالا جائے اور مسجد میں ایمان کے حلقوں میں لا کر ایمان کی تقویت کے لیے جوڑا جائے. اور مادی عمر رضی اللہ تعالیٰ عنہ، یہ کام میں اس لیے کرتا ہوں تاکہ میرے ایمان میں زیادتی ہو. عمر کا قول ہے، امام بخاری رحمۃ اللہ علیہ نے معاذ بن جبل رضی اللہ عنہ کے اس عمل سے یہ استنباط کیا ہے اور یہ بات ثابت کی ہے کہ مسجدوں میں ایمان کے حلقے یہ ایمان کی تقویت کا ذریعہ ہیں. اس لیے میرے بزرگ دوستو عزیزو، اس ساری محنت کا جو میں عرض کر رہا ہوں اور جو بھی کام ہو رہا ہے، اس کا مقصد ہے ظاہری شکلوں سے یقین کا ہٹانا، ظاہری شکلوں سے یقین کو ہٹانا اور اللہ تعالیٰ کے عوامل سے کامیابی کے یقین پر، اللہ عوامل سے کامیابی کے یقین پر اپنے آپ کو لانا، تاکہ ان وعدوں کے یقین سے حکموں پر اسباب اور شکلوں کا چھوڑ دینا اس کی استعداد پیدا ہو اور اللہ تعالیٰ کی اطاعت اس کے یقین کے ساتھ ہو. تو میرے محترم دوستو اور بزرگو، جو حضور صلی اللہ علیہ وسلم صحابہ سمست چنتا چیتنا سہ ان دلر ایکینار بشاس یہ سب کچھ کے اللہ تعالی دیکھے گھورانر جو محنت کرچے اور اللہ تعالی دیکھے گھورائیں اللہ تعالی ذاتر گھر نبدن کرچے সব কিছুকে আল্লাহ তাআলা জাতের উপরে আল্লাহ তাআলা ইকিনে করে নিবন্ধন করছে, নিবদ্ধ করছে, যাতে করে অন্য কোন জাহেরি জিনিসের দিকে সাহাবাদের কোন ইকিন আর বিশ্বাস যেন না থাকে, অন্য কোন দিকে যে বিশ্বাস না থাকে. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মেহনত করছেন তার থেকে যার কারণে বাহারি সমস্ত আহ্বাবের মাধ্যম শুনে একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত খবর, যার সবকিছু হল গায়েব, যার কোনো কিছু দৃশ্যমান না, ওই কথাগুলো শুনাইছেন. শুনাইতে শুনাইতে সাহাবাদের অন্তরে এমন ভাবে বসছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কারণে অদৃশ্যের যত খবর দিয়েছিলেন দিতেছেন এগুলো সত্য সত্য সত্য, এইটি তাদের অন্তরের মধ্যে বসছে. শুধু উনি ঠিক কথা বলছেন তাস্তিক করে নেওয়ার নাম ইমান না, ওই কথা অনুযায়ী নবী হওয়ার কারণে যে কথাটা বলতেছেন ওই কথাটাকে নিজের অন্তরের মধ্যে বসানো এবং এইটার উপরে এটাকে একিনে রূপান্তরিত করা, এটাকে বলে ইমান, এটাকে বলে ইমান. মেরাজের রাত্রিতে মেরাজ হয়ে গেল, সকালবেলা যখন এই খবর ছড়ায় পড়ল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক রাত্রের মধ্যে রাতের নির্দিষ্ট একটা অংশের মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছেন, বাইতুল মুকাদ্দাস থেকে এটা দুইও জমিদার উপরে এই দূরত্বটা যেটা যদি ওই সময় চলাচলের যা ব্যবস্থা ছিল ওই ব্যবস্থাকে অবলম্বন করে পৌঁছতেছেন এক মাস সময় লাগত, এই এক মাসের সময় গেছেন আবার আসছেন, তাহলে দুই মাস হল. উপরে মাপতে পারে না এটা কতদূর, এমনি বাইতুল মুকাদ্দাস পাঁচ পর্যন্ত দুই মাস লাগত, যেহেতু এক মাস আসতে এক মাস, তারপরে আবার সে ঊর্ধ্ব জগতে চলে গেছেন, আস পর্যন্ত আল্লাহ তাআলার কাছ পর্যন্ত চলে গেছেন. এই খবর যখন দেখি জানাজানি হয়ে গেল, জানাজানি হওয়ার সাথে সাথে নতুন নতুন মুসলমান নতুন নতুন যারা ইমান আনতেছিল তারা অনেকে ইমান ছেড়ে দিল, তারা অনেকে ইমান ছেড়ে দিল, যেটা কি করে সম্ভব. হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন এই খবর শোনানো হলো উনি বললেন যে তুমি শুনছো নাকি? উনি বলছেন নবী যে কথা বলছেন বলতেছেন, বলে যা আমি শুনে আসলাম। উনি বললেন যে তাহলে সত্যের মধ্যে কোন সন্দেহ নাই। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, ইমান আর একই এটাকে বলে। নবী নবী হওয়ার কারণে এই আস্থা দিলের মধ্যে রেখে যত গায়েবি খবর দিতেছেন যার কোনটাই বর্তমানে দেখা যাইতেছে না, এই সবকিছুকে বিশ্বাস সবকিছুর একই একের যদি জমে, বিশ্বাস যদি করে, আস্থা যদি আনে, দিলের মধ্যে কোন রকম অস্থিরতা যদি না থাকে, দিল যদি এতমিনান থাকে, তাইলে হবে ইমান, তাইলে হবে ইকিন। বেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত ঘটনা ঘটাইয়া আল্লাহ তাআলা সাহাবাদের ইমানকে পরীক্ষা করছেন, সাহাবাদের ইমানকে পরীক্ষা করছেন। আরেস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে শুয়াছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জাগাইলেন, জিজ্ঞেস করলেন যে কাইফা আসবাহতা ইয়া হারেসা, ও হারেসা শুক্রবার সকাল কিভাবে হইল? উনি উত্তর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, পূর্ণ ইমানদারির সাথে আমার সকাল হয়েছে। কারণ নবীর কথার উদ্দেশ্য আল্লাহ বুঝতে পারতেন যে কত টাকা কামাই করলা, কি করলে, এইগুলো জিজ্ঞেস করতেন না নবী। কারণ এর জন্য নবী আসেন নাই, নবী ইমান আমলের খবর নিতেন, ইমান আমলের মেহনত করতেন। তো সাহাবী ইমানের খবর দিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ ইমানদার হয়ে ইমানদার হিসেবেই আমি সকাল হয়েছে আমার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই কথাটা যে বললা তার প্রমাণ কি? বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন রোজা রাখি, সারা রাত জেগে থেকে নামাজ পড়ি। এখন আমার অবস্থা হলো যে আমি কেমন যেন আল্লাহ তাআলার আশ দেখতেছি, জান্নাত জাহান্নাম দেখতেছি, জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নামীদের আজাব হইতেছে, একজন আরেকজনের দিকে ভুগতেছে কুকুরের মতো, ভয় করতেছে আরেকজনের দিকে তাকায়, আর জান্নাতের দিকে দেখতেছি তারা গলা মিলাইতেছে আনন্দ করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর এই কথাটা কোন পাগলের প্রলাপ মনে করলেন না, কারণ ওনার মেহনত সম্বন্ধে যে জানতেন, নবীজি জানতেন, আর ওনার যে আমলকে উনি পেশ করছেন, এই আমলকে পেশ করার কারণে এই আমলের ফলাফল এইটি দাঁড়াবে, এইটি সে দেখবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এতদূর পর্যন্ত যেগুলা গায়েবে থাকা অবস্থা গায়েবে আছে যে খবর দিতেছিলেন, কেমন যেন আমি এগুলো এখন দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আরাফতা ফালজাম, তুমি সঠিক জিনিসকে উপলব্ধি করতে পারছো, সঠিক জিনিসকে উপলব্ধি করতে পারছো, আল্লাহ তাআলার মারেফত তোমার হাসিল হয়ে গেছে। যে আমলগুলোর কথা আলোচনা করলা, এই আমলগুলোকে তুমি ধরে রেখো, এমন না যে তুমি পাশ করে গেছো আর আমল করার কোন দরকার নাই। কারণ হলো কি, যে আমল যদি ঠিক হয়, নবীর তরিকা অনুযায়ী হয়, আর একিল সহি একিলের সাথে হয়, আর আমল যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, তাহলে এগুলো হবে এবং গাড়তে থাকবে, আর আমলকে যদি ছেড়ে দেয়, তাহলে যা তুমি পাইছো এটা আবার ছুটে যাবে, ইমান বাড়ে এবং কমে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইমানকে বাড়ানোর জন্য ব্যস্ত থাকতেন। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাঘাটে যাকে পাইতেন তারাই তো চলার জন্য বলতেন যে চলো একটু মসজিদে যাই, মসজিদে যাইয়া একটু ইমানদার হই, একটু ইমানদার হই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে গাছ করে মসজিদের মধ্যে নিতেন, মসজিদে নিয়ে দুনিয়ার আসবাবের যে ব্যস্ততা, চাকচিক্য, আকর্ষণ, এর থেকে মানুষকে ফারক করে, আলাদা করে আল্লাহ তাআলার গায়েবের কথা, কুদরতের কথা আলোচনা করে এই জন্যই করতেন। আর উনি বলতেন যে এটাকে আমি নিজের ইমান বৃদ্ধিকরণের কারণ মনে করি, বৃদ্ধির কারণ মনে করি, এইটা করলে আমার ইমান বাড়ে। তাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হাজর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর চতুর্পাশে গাছ করে ইমানি হালকার মধ্যে নিয়ে গাইগুলো গায়েবের কথাগুলো আলোচনা করে, যে আলোচনা করার দ্বারা ইমান বাড়ে এই প্রমাণ করছে বলে, এটাকে প্রমাণ করতে চাইতেছে যে ইমান এভাবে বাড়ে। মেনে মহতরাম দোস্তার বুজুর্গ, সারা দুনিয়াতে মানুষ বিক্ষিপ্ত ভাবে দুনিয়াবি আলোচনা এবং বস্তু জগতের আসবাবের আলোচনা আমাদের মধ্যে হইতেছে, যার কারণে দাহরিয়ত, যেটা বস্তুবাদিত্ব আমাদের অন্তর্মধ্যে ঢুকে গেছে। আগে দাহরিয়তের কথাটা বলছিলেন যে মানুষের অজান্ত তার ভিতরে তাহারিয়ার ঢুকে পড়বে, সে বুঝতে পারবে না যে সে বস্তুবাদী হয়ে যেতেছে, সে বুঝতে পারবে না। এই জগৎটার থেকে মানুষদেরকে ধরে এনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসাই, তালিমের হালকাতে নোরানি হালকার মধ্যে হালকার পরিবেশে এনে কিছুক্ষণ পর্যন্ত রাখার পরে তারপরে যখন নাকি তাকে নিয়ে গায়েবের আলোচনা করা হবে, আল্লাহ তাআলার বয়ের আলোচনা করা হবে, আল্লাহ তাআলার কুদরতের আলোচনা করা হবে, তো মেনে মোহতরাম দেশের বুজুর্গ তার একই তখন পারবে। মেনে মোহতরাম দেশের বুজুর্গ গায়েবের উপরে যদি একদিন পরিপূর্ণ না হয় তাহলে জাহেরি আমলের উপরে যে ওয়াদা করা হয়েছে ওই আমলের ওয়াদারও একদিন তার ভিতরে পূর্ণ হবে না। মেরে মোহতরাম দেশের বুজুর্গ যদি গায়েবের উপরে একদিন পুরানো হয় তাহলে নামাজের সাথে যে আল্লাহ তাআলা ওয়াদা করছেন ওই নামাজ পড়ার দ্বারা ওই ওয়াদা করা হবে না, নামাজ পড়ার দ্বারা ওই ওয়াদা করা হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দেহাতির কাছ থেকে গ্রামগঞ্জের একজন মানুষের কাছ থেকে একটা ঘোড়া কিনছেন, সে দাম চাইছে, নবীজি দাম বলছেন। কয়েকবার আলোচনার পরে একটা নির্দিষ্ট দামে ওই দুইজনে একমত হয়েছে যে এই দামে সে দিবে ঘোড়াটাকে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে চলো চলো আমার সাথে, আমি তোমার দামটাকে দিয়ে দিতেছি। সে রওনা দিছে, কতক্ষণ পরে আরেকজনে ওই ঘোড়াটা দেখছে, তার পছন্দ হয়েছে, তার সাথে একটু আস্তে আস্তে আলোচনা শুরু করছে। ওই নতুন ক্রেতা যে আসছে সে যে দামটা বলছে এই পরিমাণটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে পরিমাণে সিদ্ধান্ত হয়েছিল ওর চেয়ে একটু বেশি। ওই গ্রামগঞ্জের পাবলিকটা তার ভিতরে লোভ পয়দা হয়ে গেছে, এখন অজানা মানুষের মতো সম্পর্কহীন মানুষের মতো নবীকে ডাক দিছে, এ মোহাম্মদ ঘোড়াটা যদি কিনতে চাও তাহলে কিন, আরেকজনকে খরিদ্দার আমার আছে, তুমি না কিনতে চাইলে আমি তার কাছে বেচতে পারি। অর্থাৎ এমন ভাবে কথাটা উপস্থাপন করছে যাতে ওই কেনতা বুঝতে পারে যে ওনার সাথে আমার কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, যাতে করে সে পিছিয়ে না যায় আমার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি বলতেছ, তোমার সাথে তো আমার বেচা কেনা হয়ে গেছে, তুমি আমার সাথে চাইতেছো তোমাকে আমি টাকাটা দিয়ে দেব। সে বলে যে না বেচা কেনা হয় নাই, বেচা কেনা হয় নাই। নবী বলছেন যে না বেচা কেনা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি বেচা কেনা হয়ে যায় তাকে এটা তো সামনে সামনে হয় নাই, তখন সাক্ষী কি আছে বলেন, সাক্ষী হবে তোমার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে কথাবার্তা বলতেছিলেন তখন কোন মানুষ ওখানে ছিল না, নবীজির জানা মতে আশেপাশে কোনো মানুষ ছিল না, তখন তো নবীজি পরেশান, সাক্ষী দিতে পারতেছেন না, বলে সাক্ষী তো কেউ নাই। হজরতে খাজানা বিন সাবেক রাদিয়াল্লাহু তাআলা উনি তোরে আসছেন, ঘটনা শুনছেন আস্তে আস্তে যে একটা ঘরে চুন হইতেছে, উচ্চ আওয়াজে কি হইতেছে, ওই দূরে থাকতে শুনে ফেলেছেন, তোরে আসছে, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী আছি, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য যে সে কিভাবে সাক্ষী দিতেছে তাকে একটু যাচাই করা উচিত, সে কিভাবে সাক্ষী দিতে চাইল পরীক্ষা করার জন্য, তার ইমানের পরীক্ষার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি কিভাবে সাক্ষী দিতেছ। ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি জান্নাতের কথা বলতেছেন, জাহান্নামের কথা বলতেছেন, ফেরেশতাদের কথা বলতেছেন, আরশের কথা বলতেছেন, হাশরের ময়দানের কথা বলতেছেন, যা কিছু বলতেছেন তার কোনোটাই দেখি নাই, কিন্তু ওইটার উপর আমাদের পূর্ণ একই আছে, ওইটা না দেখে একই আছে, আর এই ঘোড়াটা নিয়ে আপনি কথা বলতেছেন যে ঘোড়াটা আপনি কিনছেন, তো এটার উপরে একই না থাকার, এটার উপরে এটা না জানা থাকার কি কারণ হতে পারে। জান্নাত জাহান্নাম না দেখেই যদি আপনার কথা বিশ্বাস করতে পারি, আপনি ঘোড়া দেখে বলতেছেন যে এটা আমি কিনছি, এটাকে বিশ্বাস না করার কারণ কি হতে পারে। মেরে মোহতারাম গায়েবের উপরে একদিন মজবুত না হলে জাহেরি আহকামের উপরে একদিন মজবুত, আহকামের ওয়াদার উপরে একদিন মজবুত একদিন হবে না, জাহেরি আহকামের ওয়াদার উপরে যদি একদিন মজবুত না হয় তো নামাজ হবে, কিন্তু নামাজের দ্বারা যে ওয়াদা আছে সে ওয়াদা করে হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যা আজকের থেকে নিয়ে মান শাহিদ আল্লাহ খুজাইমা তো ফাহুয়া কাফির, খুজাইমা যার জন্য সাক্ষী দিবে যেই ব্যাপারে সাক্ষী দিবে ওই ব্যাপারে দুজনের আর দরকার নাই, ওই ব্যাপারে খোঁজামের একা সাক্ষী যথেষ্ট হয়ে যাবে। মেরে মহতরা বুঝব, এই জাহেরি যেগুলোর নিজাম আমরা দেখতেছি এগুলো আমাদের জন্য ইমতেহান, এগুলো আমাদের জন্য ইমতেহান। ইমাম তো হবে তখন নবী, আল্লাহ যাকে নবী করে পাঠিয়েছেন, নবী হিসেবে আসার পরে উনি গায়েবের যে সমস্ত খবর দিতেছেন সবকিছু সত্য, এরূপে একিন করা, এরূপে যখন একিন হবে বেরো মহতরাম দোস্তর বুঝব, গায়েবকে গায়েবের সাহায্যকে আল্লাহ তারা করেন, মোমেনের সাথে করে দেবেন, গায়েব সাথে করে দিবেন, বেরো মহতরাম দোস্তর বুঝব। এই জন্য বলা হয় যে রোজানা দাওয়াতের মেহনতের মাধ্যমে গাফলতের মেহনত থেকে বস্তুর ভিতরে যারা আটকে আছে জড়াই আছে ওইখান থেকে তাদেরকে সরে তালিমের হালকার মধ্যে বসে, নোরানি হালকার মধ্যে বসে দেবীজির কথা শুনে নূর তারা তার ভিতরে একটু আলোকিত করার পরে যখন গায়েবের কথা আলোচনা হবে তো মেরে মহতরাম দোস্তর বুজুর্গ যে আলোচনা করবে তারই একই বাড়তে থাকবে, তারই মানও বাড়তে থাকবে, যে শুনবে তারই মানও বাড়তে থাকবে, তার একই বাড়তে থাকবে। যখন আল্লাহ তাআলা ওয়াদার ওয়াইদের উপর ইমানের একই বাড়তে থাকবে তখন ওই ওয়াদার ওয়াইদকে অনুযায়ী যখন আল্লাহ তাআলাকে সে বিশ্বাস করবে, যখন বিশ্বাস করবে তখন আল্লাহ তাআলা তার কুদরতকে দেখাবেন। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ দুনিয়া সাধারণ নিয়ম বলতে পারার কথা নাই, স্বাভাবিক আর অস্বাভাবিক সর্বদা প্রচলিত সর্বদা চলতেছে মাঝে মাঝে হয়, এই সবকিছু কে করেন ভাই? সবকিছু আল্লাহ তাআলা করেন, যা কিছু করবেন আল্লাহ তাআলা করবেন, কোন মখলুকের থেকে কিছু হয় না, আল্লাহ তাআলা করবেন। কিন্তু আমার পক্ষে কিভাবে করবেন, কখন করবেন, যখন নাকি আমার জীবনকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চালাবো, ইনশাল্লাহ চালাবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় তাকত ঈমান হে আল্লাহ কে সাথ, আল্লাহ তাআলা ফরমাতে হ্যায় মে আপনে বান্দে কে গুমান কে সাথ হুঁ, আনা ইনদা জন্নি আব্দি বি মে আপনে বান্দে কে গুমান কে সাথ হুঁ। ঈমান ইতনি বড়ি তাকত হ্যায়, ঈমান ইতনি বড়ি তাকত হ্যায় কি ইব্রাহিম আলাইহিস সালাম কো দেহ কি আগ মে ডালা যা রাহা থা, সির্ফ গুমান থা জিসনে ইব্রাহিম কি মদদ কা ইনকার করওয়ায়া হ্যায়, কি হমে গুমান আল্লাহ সে হ্যায়, কি আল্লাহ সে গুমান করতে হ্যায় ও আল্লাহ কে গায়ব সে সওয়াল নহীন করতে, জো আল্লাহ সে গুমান করতে হ্যায় ও আল্লাহ কে গায়ব সে কোই উম্মীদ নহীন রাখতে। জিব্রাইল আলাইহিস সালাম আপনে সাথ সমন্দরো কে পাহাড়ো কে ফেরেশতে কো লেকার আয়ে ওর আপনি খিদমত পেশ কি, জিব্রাইল আলাইহিস সালাম নে ফরমায়া আম্মা ইলাইকা ফালা, কি হমে আপকি কোই হাজত নহীন হ্যায়। মেরে বুজুর্গ দোস্তো আজিজো, মানে আর্জ কিয়া কে গুমান সবসে বড়ি তাকত হ্যায়, ইসলিয়ে হর আমল কো আল্লাহ কে ওয়াদো কে ইয়াকিন পর লানে কে লিয়ে তমাম মাদি শক্লো কে মুকাবলে মে আল্লাহ কে ওয়াদো কে আল্লাহ কে ওয়াদো কো বয়ান করনা হোগা, আল্লাহ কে ওয়াদো কো বয়ান করনা হোগা শক্লো কে মুকাবলে মে, ইসলিয়ে কে ইয়াকিন কো শক্লো সে হুকমো কি তরফ ফেরনা হ্যায়, یقین کو شکلوں سے خبروں کی طرف پھیرنا ہے۔ اس لیے کہ اصولی بات یہ ہے کہ اللہ تعالیٰ کی قدرت وعدوں کے ساتھ ہے اور وعدے حکموں کے ساتھ ہیں، اسباب کے ساتھ قدرت بھی نہیں ہے وعدہ بھی نہیں ہے، اس لیے اللہ کی ذات عالی سے براہ راست فائدے اٹھانے کے لیے اعمال کیے گئے ہیں۔ اسی لیے فرمایا گیا کہ ایمان کی حقیقت وہ اللہ تعالیٰ کے اوامر کو پورا کرنے کے ساتھ ہے، ایمان اپنی علامتوں کے ساتھ ہے۔ بلکہ ایک صحابی نے پوچھا ہوگا اکرم صلی اللہ علیہ وسلم سے کہ یا رسول اللہ ایمان کسے کہتے ہیں، آپ نے فرمایا اذا سرت کا حسنت کا وساعت کا سیت کا فند مومن، کہ جو تجھے نیکی خوش کرے اور گناہ غمگین کرے جان لے کہ تو مومن ہے۔ ایمان کو ایمان کی علامتوں کے ساتھ بیان کیا گیا ہے، ایمان کو اس کی علامتوں کے ساتھ بیان کیا گیا ہے، اس لیے کہ کلمہ لا الہ الا اللہ اور اللہ کی توحید کا تقاضا یہ ہے کہ اس کے سوا کسی کی اطاعت نہ کی جائے، معبود اللہ کو معبود ماننے کا تقاضا یہ ہے کہ اس کے غیر کی اطاعت اس کے غیر کی عبادت نہ کی جائے۔ اطاعت اور عبادت یہ اللہ کا حق ہے، اطاعت اور عبادت اللہ کا حق ہے، اللہ کے غیر کی اطاعت کرنا আল্লাহ কে গৈর কি ইবাদত করনা ইয়ে আল্লাহ কে গৈর কো আপনা রব বানা লেনা হে হালাল কো হারাম করনা ইয়া হারাম কো হালাল করনা আর ইস পর কিসি কি ইবাদত করনা ইয়ে আল্লাহ কে গৈর কো আপনা রব বানা লেনা হে মেরি বাত তোমাদের সুননি হোগি বহুত ইসলিয়ে কে মাবুদ এ হাকীকত কা তাকাজা ইয়ে হে আল্লাহ কো আল্লাহ মাননে কা তাকাজা ইয়ে হে কি উসকে হুকুম কে খিলাফ কিসি ওর কি ইতাআত না কি জায়ে ইয়ে আল্লাহ কো আল্লাহ মাননে কা তাকাজা হে আদি ইবনে হাতিম জব ইয়ে হো নাসরানিয়ত সে ইসলামে দাখিল হয়ে কহে নাসরানি জব ইসলাম লে আয়ে উনহোনে আকর ইসলামে আনে কে বাদ আপসে ইশকাল কিয়া কি ইয়া রাসূলুল্লাহ ইয়ে কিয়া বাত হে হম আপর ঈমান আনে সে পহলে ভি আল্লাহ হি কো রব মানতে থে মগর আল্লাহ নে ফরমায়া হে কুরআন মে اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله کہ انہوں نے اپنے علماء اور مشائخ کو اور اپنے احبار رہبان کو اللہ کے سوا میرا بنا لیا ہے حالانکہ ہم نے پہلے بھی اللہ کو رب مانتے تھے اب بھی اللہ کو رب مانتے ہیں اللہ نے الزام کیوں دیا ہم کو کہ ہم نے اللہ کے غیر کو اپنا رب بنایا ہوا تھا آپ نے فرمایا کہ اے عدی یہ بتلاؤ کہ جو تمہارے احبار رہبان حلال کو حرام کہتے تھے اور حرام کو حلال کرتے تھے تم جانتے تھے کہ یہ غلط ہے لیکن تم پھر بھی ان کی بات مانا کرتے تھے تو تم نے اللہ کے غیر کو اپنا رب بنا لیا تھا کیونکہ اللہ کو رب بنانے کا تقاضا یہ ہے اور اللہ کو رب ماننے کا مقصد یہ ہے کہ اللہ تعالیٰ کی اطاعت کی جائے اس کے حکموں میں اور اللہ کی نافرمانیوں سے بچا جائے یہ اللہ پر ایمان لانے کا تقاضا ہے میرے محترم دوستو بزرگو যে এজন্য ইমান হইল যে আল্লাহ তাআলাকে নিজেদের মাবুদ স্বীকার করা, আল্লাহ তাআলাকে মাবুদ বানানোর অর্থ হইল আল্লাহ তাআলা ছাড়া গায়ের যা কিছু আছে তার ইতাআত না করা, তার অনুসরণ না করা, শুধুমাত্র আল্লাহ তাআলার ইতাআত করা, শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করা, আল্লাহ তাআলার হুকুম মতো চলা, এটা হলো যে ইমান। এটা হলো ইমানের হাকিকত, শুধুমাত্র আল্লাহ তাআলাকেই মানবে, আল্লাহ তাআলার হুকুম মতোই চলবে, আল্লাহ তাআলার হুকুমের খেলাফ অন্য কাউকে মানবে না, অন্য কারো গোলামি করবে না। যারা নাকি হারামকে হারাম জানা সত্ত্বেও, হারামকে হারাম জানা সত্ত্বেও ওই হারামের মধ্যে যারা মজবুত থাকলো, হারাম নিয়ে যারা চলতে থাকলো, হারাম কামাইয়ের মধ্যে মজবুত থাকলো, সে আল্লাহ তাআলার গায়েবকে নিজের মাবুদ বানায় নিল, সে আল্লাহ তাআলার গায়েবকে নিজের মাবুদ বানায় নিল। এই জন্য মেরে মহতরম দোস্তের বুঝব যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথার অর্থ হল শুধুমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করতে হবে, আল্লাহর হুকুমকেই পুরা করতে হবে, আল্লাহর হুকুমের মোকাবেলাতে অন্য কারো হুকুমকে মানা যাবে না। এটাকে ইমান বলে। ইমানের আলামত থাকতে হবে। ইমানকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামত সহ বায়ান করলেন, বায়ান করছেন। এক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইমানের আলামত কি? নবীজি বললেন যে ইমানের আলামত হলো নেক কাম করতে পারলে, নেক কাম করতে পারলে যখন তোমার অন্তরে খুশি মহসুস করো, উপলব্ধি করো, তোমার অন্তর খুশি হয়, তোমার ভিতর খুশি হয়, তখন আর গুনাহ হয়ে গেলে তোমার অন্তর ব্যথিত হয়, তুমি অস্থির হয়ে যাও, নেকি করতে পারলে তোমার ভালো লাগে, তখন বুঝতে হবে যে তুমি মমেন। ইজা সরবতকে হাসানাত ওয়া সাআতকে সাইয়াত ফাআনতা মুমিন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, প্রথমে যে কথাটা দিয়ে শুরু করছিলেন সেটা হলো গুমান হারাবা আল্লাহর উপরে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আল্লাহ সম্বন্ধে কেমন ধারণা, আল্লাহর উপরে আমার আস্থা কেমন ধারণা, যেমন ধারণা ওরকম আস্থা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তাআলার উপরে ধারণা এমন ছিল যে আল্লাহ তাআলাই সব কিছু করার জন্য যথেষ্ট, কারোর কোনো দরকার নাই। এই ধারণা বর্ধমান ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে। আল্লাহ তাআলা তাহলে ঝমঝম করে দিলেন, দমক আগুন জ্বালাইল, পুরো রাষ্ট্রীয় সমক্ষমতাকে ব্যবহার করে, শক্তিকে ব্যবহার করে আগুন জ্বালাইল একজন মানুষকে জ্বালানোর জন্য, দাও দাও করে জ্বলতে লাগলো। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এখন আগুনের মধ্যে নিক্ষেপ করার জন্য ধরা হলো, নিক্ষেপ করবে। জিবরীল আলাইহিস সালাম আসলেন, মেঘের দায়িত্বে ফেরেশতা, পানির দায়িত্বে যে ফেরেশতা, এই বড় বড় ফেরেশতাদেরকে নিয়ে আসলেন, বললেন যে আল্লাহর খলিল, আপনি আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা আপনাকে এই মহাবিপদের সময় একটু সাহায্য করি। তো ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু ওনার আস্থা ছিল একমাত্র আল্লাহর উপরে, ধারণা ছিল একমাত্র আল্লাহ তাআলার উপরে, যেহেতু হাদিসের মধ্যে শব্দ যেটা আছে জন, তাদের শাব্দিক অর্থ হল ধারণা। তো আসলে হলো যে একিন আস্থা, পূর্ণ আস্থা। ইব্রাহিম আলাইহিসসালাম স্বাভাবিকভাবে একেবারে চিন্তা ভাবনা বিহীন বলে দিলেন যে ইম্মা ইলাইকা ফালা, এই আপনারা যদি আপনাদের নিজেদের পক্ষ থেকে এসে আমাকে সাহায্য করতে চান তাহলে সাহায্যের কোনো দরকার আমার নাই। কথাবার্তা আল্লাহ যদি পাঠায় থাকে তাহলে তো খোদা আল্লাহ ফাসাল, আমার কোন কথাবার্তা হওয়ার দরকার নাই, আমার কোন অনুমতির তো দরকার নাই। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, যখন ধারণা পরীক্ষায় টিকে গেল, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলাই দিল কিন্তু আগুনে ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালাইতে পারলেন না, যখন একই মজবুত হয়ে যাবে তখন আল্লাহ হাতের ভাই যে এখানে সরিয়ে রইতেছে কে আর আপনার। তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, যখন নাকি মজবুত ধারণা পাওয়া গেল তখন আল্লাহ তাআলা তার কুদরতকে ব্যবহার শুরু করলেন। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, এই আসবাবের সাথে আল্লাহ তাআলার ওয়াদা নাই আর আসবাবের কোন ক্ষমতাও নাই, আল্লাহ তাআলার ওয়াদা হল আল্লাহ তাআলার হুকুমের সাথে আর আল্লাহ তাআলার হুকুম হল কুদরতের সাথে। যদি যেখানে আল্লাহ তাআলার হুকুমকে পুরা হওয়া পাওয়া যাবে ওইখানে আল্লাহ তাআলা আপন কুদরতকে জাহান করার হুকুম দিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপন কুদরতকে জাহান করবেন, ওয়াদা আল্লাহ তাআলার হুকুমের সাথে আসবাবের সাথে না। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, ইব্রাহিম আলাইহিসসালাম ওই কঠিন পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম খুব আসানির সাথে, বড় ইজ্জতের সাথে পার হয়ে গেলেন, পাশ করে গেলেন। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আমাদের ধারণা আল্লাহ তাআলা আমাদের মাবুদ, বিশ্বাস, এই বিশ্বাসের অর্থ হল, এই কিন্তুর অর্থ হল আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ কোন গায়কের অপমানও জানে না। কেউ যদি আল্লাহ তাআলার কোন হুকুমকে ভাবল সে কেমন যেন ওই হুকুম যে করছিল তার হুকুমটাকে পুরা করার জন্য তাকে রব বানাই দিল, হারানের হুকুম যে করছে, সুদের সূত্রপাত যে করছে, যে সুদের মধ্যে মোবতালা হল, যে সুদের পূর্বোত্তর যে সে তাকে রব বানাইল, সে তাকে রব বানাইল, সুদ হারাম থাকা যারা সত্য, হারাম যারা সত্য সে সুদের থেকে ফিরল না, সুতরাং সুদী কারবার যারা চালু করছে তাদেরকে সে রব বানাই দিল। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, হযরত আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে নাসরানি ছিলেন, খ্রিস্টান ছিলেন, উনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলাকে নিজেদের রব মনে করি, আর মুসলমান হওয়ার আগে আল্লাহ তাআলাকে নিজেদের রব মনে করতাম, কিন্তু কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা বললেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা, তারা তাদের পাপীদেরকে ওই শাস্ত্রের আলম যারা ছিল তাদেরকে রব বানাই নিছে, এই এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন, আমরা তো তাদেরকে রব মনে করিনি, রব বানাইনি। বলে যে তারা যখন তোমাদেরকে কোন হালাল জিনিসকে হারাম বলত বা কোন হারাম জিনিসকে তোমাদেরকে আবার তোমাদের সামনে থেকে হালাল বলত, অথচ তোমরা ওই জিনিসটার ব্যাপারে তোমরা জানতা যে এটা হলো হালাল কিন্তু তারা বলতেছে হারাম, তোমরা জানতে যে এটা হলো হারাম কিন্তু তারা বলতেছে হালাল, জানা সত্ত্বেও তোমরা ওই হারামটাকে যেহেতু তারা হালাল বলছে তুমি ওদের হারামই মনে করতে, জানা সত্ত্বেও তারা যেহেতু ওই হারামটাকে হালালটাকে তারা হারাম বলছে তোমরা ওদের হারামই মনে করতে, এই যে তাদের অনুসরণ তোমরা করলা, এই অনুসরণ কারণে কেমন যেন তোমরা তাদেরকে তোমাদের রব বানাই দিস, এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন। মেনে মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলাকে মাবুদ স্বীকার করার অর্থ হল আল্লাহ তাআলার হুকুমকেই পুরা করতে হবে, আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলাতে অন্য কোন যদি তারা হুকুম থাকে ওইটাকে মানা যাবে না, ওইটাকে যদি কেউ মানে কেমন জন্য সে যা সে হুকুমটা করছিল তাকে সে নিজে রব বানাইল, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এটি হলো ইমান, এটি হলো ইমানের হাকিকত। আর ইমানের আলামত হলো এটা, যেটা নাকি যে ভালো কাম করতে পারলে, নেকির কাম করতে পারলে আনন্দিত হয়, গুনাহ হয়ে গেলে লজ্জিত হয়, ব্যথিত হয়, কষ্ট পায়, অস্থির হয়, এটা হলো ইমানের আলামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের হাকিকত বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের আলামত সহ বয়ান করছেন। সাত আদমি কি জমায়েত আপকি খিদমত হাজির হই, আপ উনকে হুলিয়া কো দেখ কর সমঝ গয়ে কি ইয়ে ঈমান ওয়ালে হ্যায়, ইসলিয়ে কে ঈমান কা তকাজা ও ইত্তেবায়ে সুন্নত হ্যায়, ঈমান কা তকাজা ইত্তেবায়ে সুন্নত হ্যায়, ঈমান কা তকাজা হিদায়ত হ্যায়, ওর হিদায়ত কা খুলাসা ইত্তেবায়ে সুন্নত হ্যায়। আল্লাহ নে শর্ত লগাই হ্যায় কুরআন মে, اگر تم نبی کی اطاعت پر ہو تو ہدایت پر ہو, ان تطیعوہ تہتدوا, اگر تم نبی کی اطاعت پر ہو تو ہدایت پر ہو۔ اس لیے ساری ہدایت کا, ساری ولایتوں کا, ساری خلافتوں کا اور سارے تصوف کا خلاصہ وہ محض اتباع سنت ہے۔ اتنا فرائض کے ساتھ ساتھ اتباع سنت کا اہتمام ہوگا, اسی قدر اسلام میں جازبیت اور اسلام کا حسن نظر آئے گا, اس لیے کہ اسلام کا حسن وہ اتباع سنت میں ہے۔ یہ بھی شیطان کا دھوکہ ہے کہ ظاہر کو مت دیکھو, دیکھو اس کا دل کتنا صاف ہے۔ نہیں میرے بزرگ دوستو عزیزوں, اگر دل میں ایمان ہوگا تو اعضاء سے سنتیں ظاہر ہوں گی۔ مومن کے ایمان سے اس کے لباس میں, اس کی شکل میں, اس کی چال ڈھال میں, اس کے کھانے پینے میں, اس کی بیاہ و شادی میں, اس کی تجارت اور اس کے معاشرے میں, اس کے اخلاق اور اس کے اعمال میں, ہر جگہ ایمان, جو احکام سنت کے ہیں ایمان سنت میں ظاہر ہوگا, جو اعمال جو عوامر فرائض میں کے ہیں اس کے ایمان سے فرائض ظاہر ہوں گے۔ ایمان صرف دل کے خیال کو نہیں کہتے, بلکہ ایمان وہ اتباع سنت کے اور ایمان فرائض کے ذریعے انسان کے جسم سے ظاہر ہو کر رہے گا۔ اس لیے آپ نے دیکھتے فرمایا, ما انتم, تم کیا ہو؟ اس زمانے میں ایمان کو بچانا, ایمان کو بنانا اور ایمان کی دعوت دینا, یہ ایک ایسا عمومی ماحول تھا جیسے اس زمانے میں تجارت, زراعت, سرمایہ داری اور باقی اسباب میں لگنا ایک عمومی چیز سمجھا جاتا ہے۔ آج اگر کسی سے پوچھو گے کہ آپ کون ہیں, وہ کہے گا میں تاجر ہوں, کاشتکار کہے گا میں کاشتکار ہوں, حاکم کہے گا میں حاکم ہوں۔ لیکن آپ نے ان سے پوچھا, ما انتم, تم کیا ہو؟ ان سب نے اپنا کوئی تعارف دنیا کی کسی چیز سے, کسی عہدے سے اور کسی منصب سے اور کسی سبب سے نہیں کرایا, بلکہ سب نے ایک زبان ہو کر کہا کہ ہم سب ایمان والے ہیں۔ آپ نے فرمایا کہ تمہارے ایمان کی کیا علامت ہے؟ عرض کیا کہ ہمارے اندر 15 خصلتیں ہیں۔ آج کے ہمارے اندر 15 خصلتیں ہیں, 5 پر ہمارا یقین ہے, ہم ایمان لائے اللہ پر, اس کے فرشتوں پر, اس کی کتابوں پر, اس کے رسولوں پر اور آخرت کے دن پر, تقدیر پر ہمارا ایمان ہے۔ یہ سوال ہو رہا ہے ایمان کے بارے میں, جواب مل رہا ہے ایمانی خصلتوں کے بارے میں۔ کہا ایمان لائے ہم اللہ پر, اس کے فرشتوں پر, اس کی کتابوں پر۔ کتاب پر ایمان لانے کسے کہتے ہیں؟ কিতাব পর ঈমান লানা কিসে কহতে হ্যায়? কিতাব পর ঈমান লানা ইসকো কহতে হ্যায় কি ইস কিতাব নে জিস চিজ কো হারাম কর দিয়া হ্যায় ও কিয়ামত তক কে লিয়ে হারাম হ্যায়, জিস চিজ কো হালাল কর দিয়া হ্যায় ও কিয়ামত তক কে লিয়ে হালাল হ্যায়। নবী কে লিয়ে ভি, নবী কে লিয়ে ভি গুঞ্জাইশ নাহি কে কিসি হালাল চিজ কো হারাম কর লে ইয়া হারাম চিজ কো হালাল কর লে। তো কিসি কি কিয়া মজাল হ্যায় কি ও আপনি রায় সে কিসি হারাম কো হালাল করে ইয়া হালাল কো হারাম করে। বলকে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনি আজওয়াজে মুতাহারাত কো খুশ করনে কে লিয়ে, আজওয়াজে মুতাহারাত কো খুশ করনে কে লিয়ে ইয়ে ফরমা দিয়া কি মে আজ কে বাদ শহদ ইস্তেমাল নাহি করুঙ্গা। কি আপনে আজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে حضرت زینب کے یہاں شہد کیا, ازواج مطہرات نے, ازواج مطہرات نے آپ کے زینب کے یہاں شہد پینے پر ازواج مطہرات نے چاہا کہ آپ آئندہ وہاں شہد نہ پیئیں, اس کے لیے ازواج مطہرات جسے بھی آپ ملتے آج ایک آپ کی بیویا کہتی کہ آپ نے شہد دیا ہے, آپ نے حالات دیکھے گھر کے کہ میرے گھر والے فلا بیوی کے یہاں میرے شہد پینے سے راضی نہیں ہیں, آپ نے فرمایا کہ میں آج کے بعد شہد نہیں پیوں گی. اللہ تعالی نے قرآن میں آیت نازل فرمائی اور تنبیہ کی اللہ کی طرف سے کہ نبی جی آپ نے کیسے حرام کر دیا اس چیز کو جس کو اللہ نے حلال کیا ہے. تب تبھی مرداد ازواج اپنی بیویوں کو خوش کرنے کے لیے, اس سے اندازہ کریں کہ دین حلال اور حرام اس کے ذات کو اتنے متعین ہیں کہ قیامت تک کسی کو اس کی اجازت نہیں ہے کہ وہ حلال چیز کو اپنی چاہت سے حرام کر لے یا حرام کو حلال کر لے. آپ نے بیویوں کو خوش کرنے کے لیے اس شہد کو چھوڑا, اس شہد کا پینا نہ فرض ہے نہ واجب ہے نہ لازم ہے. اللہ تعالیٰ نے فرمایا لما تحرم ما احل اللہ لك, آپ کیوں حرام کر دیا اس چیز کو جس اللہ نے حلال کیا ہے. میرے دوستو عزیزوں, میں نے یہ بات صرف یہ سمجھانے کے لیے عرض کی ہے کہ ہم غور کریں اس پر, ہم ہر ایک اس پر غور کریں. اپنے دوستوں کی خوشی کا دین, پڑوسی کی خوشی کا دین, حکام کی چاہت کا دین, اپنی بیویوں اور اپنے اعزہ اور اقارب کی چاہت پر دین یہ ہر قدم پر چھوڑتا جا رہا ہے. اور اللہ تعالیٰ اپنے نبی سے فرما رہے ہیں لما تحرم ما احل اللہ لك تبتغی مرضات ازواجی. میرے بزرگ دوستو عزیزوں, یہ بہت غور کرنے کی بات جو میں عرض کر رہا ہوں, قرآن پر ایمان لانا اس کو نہیں کہتے کہ یہ کہ ہاں ہاں یہ قرآن ہے میں جانتا ہوں یہ قرآن ہے. قرآن کے قرآن ہونے اور اس کے آخری کتاب ہونے کا تو مشرکین مکہ کو بھی یقین تھا, مشرکین مکہ کو یقین تھا کہ یہ قرآن آخری کتاب ہے. قرآن کو قرآن ماننے کا تقاضا یہ ہے اور اس کا مطلب یہ ہے کہ اس کے حرام کو حرام جان کر اسے بچو, اس کے حلال کو حلال سمجھ کر اس پر چلو. یہ قرآن پر ایمان لانے کا حق کا تقاضا ہے, ورنہ وہ بھی جانتے تھے کہ یہ قرآن آخری کتاب ہے, بلکہ حسد کرتے تھے کہ محمد صلی اللہ علیہ وسلم پر کیوں نازل کی گئی ہے. آپ صلی اللہ علیہ وسلم نے, میں عرض کر رہا کہ قرآن پر ایمان لانے کا مطلب یہ ہے کہ آپ صلی اللہ علیہ وسلم کی مجلس میں ایک آدمی نے دوسرے کی غیبت کر دی. آپ نے فرمایا کہ تم قرآن کے ساتھ کھیل کر رہے ہو, اور یہ فرمایا ما آمن بالقرآن من استحل محارمہ, جو قرآن کے حرام کو حلال سمجھے وہ قرآن پر ایمان نہیں لایا. یہ آپ نے صحابی سے فرمایا جن آج کی مجلس میں غیبت کر دی. قرآن نے جس طرح غیبت کو حرام کہا ہے, جس طرح سور کو حرام کہا ہے, اسی طرح قرآن نے ربا کو حرام کہا ہے, قرآن نے زنا کو حرام کہا ہے. جتنے قرآن کے محرمات ہیں ان کو حرام یقین کر کے ان سے بچنا, یہ قرآن پر ایمان لانے صبح پر ایمان لانے کہتے ہیں. اس لیے صحابہ کی جماعت نے کہا کہ ہم قرآن پر ایمان لائے ہیں, ہم قرآن پر ایمان لائے ہیں اور اس کے رسولوں پر اور آخرت کے دن پر اور تقدیر پر ہمارا ایمان ہے. یہ فرمایا کہ پانچ پر ہمارا ایمان ہے. میرا محترم دوست بزرگوں, حضور صلی اللہ علیہ وسلم سامنے سات جن مانوشن ایک جماعت آسل, حضور صلی اللہ علیہ السلام تعدے دیکھے بجتے پارلین جو ایماندار, کارن ہل پرتیٹا جنسی تر آلامت دارا چینا جائے بوجھا جائے. ایماندار آلامت ہل سنتر پابندی, ہدایتر آلامت ہل سنتر پابندی, হেদায়তের আলামত হলো সুন্নতের পাবন্দি, দিনের আলামত হলো হেদায়ত, হেদায়তের আলামত হলো ইতাআত. তো ওনাদের মধ্যে এই জিনিসটা স্পষ্ট ছিল, লেবাস পোশাক চলাফেরা সবকিছুর মধ্যেই অল্প সময়ে যতটুকু দেখা যায় এতটুকুর মধ্যে সবকিছুর মধ্যে ওনাদের সুন্নতের পাবন্দি ছিল, সুন্নতের পাবন্দি ছিল. মেরে মহতারাম দোস্তার হুজুরগে যে হেদায়তের আলামত, যে এই লোকটা হেদায়ত করে আসছে না হেদায়ত করে নাই, তারপরে যে হুকুম আছে ওই হুকুমের জুহুরের দ্বারা তার আলামত প্রকাশ পাবে, এই মুহূর্তে যদি তার উপরে কোন ফরজ হুকুমের ফরজ হুকুম থেকে থাকে তা ফরজ হুকুমের জুহুরের দ্বারা তার মধ্যে কি হবে তার আলামত দেখা যাবে. কিন্তু মেরে মহতারাম দোস্তার হুজুরগ আল্লাহ তাআলা বলেন যে ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা ইতাআত করো তাহলে হেদায়েত পেয়ে যাবা, আর ইতাআতের আলামত হল সুন্নাত আহকামাতের পাবন্দি. মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আফসোস আমাদের দিকে আমরা একটু তালাশ করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুসলমান যখন বুঝতে পারলেন যে এরা মোমেন এরা মুসলমান, জিজ্ঞেস করলেন যে মা আনতাম তোমরা কে, আমরা বললাম যে আমরা মুসলমান আমরা মোমেন আমরা ইমানদার. তো বললেন যে তোমরা যে ইমানদার তার প্রণাম কি, বললে যে পূর্ণতা জিনিস তার মধ্যে পাঁচটার উপর হল আমাদের বিশ্বাস, পাঁচটার উপর আমাদের একই আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলা আমাদের মাবুদ, আল্লাহর উপর আমরা ইমান আনছি, আল্লাহ তাআলার উপর আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করছি ইমান আনছি ফেরেশতাদের উপরে, আমরা ইমান আছি সমস্ত রসুলদের উপরে, আমরা ইমান আছি সমস্ত আসমানি কিতাবের উপরে যেগুলো বর হক, আমরা ইমান আনছি আখেরাতের উপরে, আমরা ইমান আছি তকদিরে ভালো মন্দের উপরে. মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহর কিতাবের উপর ইমান আনছি যে হক, আল্লাহর কিতাবের উপর ইমান আনা আসমানি কিতাবের উপর ইমান আনার অর্থটা কি, এর ব্যাখ্যাটা কি? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এর ব্যাখ্যাটা হল যে আল্লাহ তাআলার কালামের মধ্যে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যত জিনিসকে আল্লাহ তাআলা হারাম করছেন সমস্ত জিনিস কেমন পর্যন্ত হারাম থাকবে এটাকে হালাল বানানোর কোন সুযোগ নাই. যত জিনিসকে আল্লাহ তাআলা হালাল করছেন, যেহেতু কোরআন আখেরি কিতাব, যত জিনিসকে আল্লাহ তাআলা হালাল বলে আখ্যায়িত করছেন কেয়ামত পর্যন্ত প্রতিটা জিনিস হালাল থাকবে, এই হারাম বানানোর অধিকার কারো নাই, এমনকি নবীরও না. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন কারণে আমাদের মায়েদেরকে খুশি করার জন্য বলছিলেন যে এরপরের থেকে আর আমি কোনো দিন মধুর ব্যবহার করব না, অর্থাৎ মধু পান করব না. কারণটা ছিল কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা মধু পান করাইতেন. অনেকের কাছে এটা একটু ভালো লাগত না যে উনি মধু পান করান, সবাই মিলে পরামর্শ করছে যে আজকে ওইখান থেকে তো সবার সাথে দেখা করবেন. তো কোরআনের হালালকে হালাল হালাল বলতে হবে, কোরআনের হারামকে হারাম মানতে হবে। যেমন সুদকে আল্লাহ তাআলা হারাম করছেন, কেমন পর্যন্ত এটা হারাম থাকবে? গীবতকে আল্লাহ তাআলা হারাম করছেন, কেমন পর্যন্ত হারাম থাকবে? এটা হালাল হওয়ার কোন সুযোগ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে একজন আরেকজনে গীবত করছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো কোরআনকে নিয়ে খেলতেছ, কোরআনকে নিয়ে তামাশা করতেছ তুমি, কারণ যে কোরআনে বর্ণিত হারাম জিনিসকে হালাল মনে করে। মান ইস্তাহাল্লামা হাররামা, কোরআন যাকে হারাম বলছে সেটাকে যে ওটাকে যে হালাল মনে করে, সে যেন কোরআন নিয়ে খেল তামাশা করতেছে, এটা হল কোরআনের উপর ইমান আনার অর্থ। আরো অনেক কিছু, জেনাকে কোরআনে হারাম বলছে, কেমন পর্যন্ত যারা হারাম থাকবে? সুদকে হারাম বলছে, কেমন পর্যন্ত হারাম থাকবে? মিথ্যাকে হারাম বলছে, কেমন পর্যন্ত হারাম থাকবে? যত কিছুকে কোরআনে হারাম বলছে, এত কিছু কেমন পর্যন্ত হারাম থাকবে? এটা অপরিবর্তিত পরিবর্তন করার কোন সুযোগ নাই। যেটাকে হালাল বলছে ওটাও কেমন পর্যন্ত হালাল থাকবে? হুজুর সাল্লাল্লাহু নবীর জন্য সুযোগ নাই যে কোরআনে বর্ণিত হালাল জিনিসকে, কোরআনে বর্ণিত হালাল জিনিসকে নবী হারাম বানাই দিলে এটা নবীর জন্য কোন সুযোগ নাই। যে মধুর ঘটনা, জানাব রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে কাছ থেকে মধু পান করে আসছেন, সমস্ত মায়েরা পরামর্শ করে যার কাছে যাবে সবাই এসে বলবে যে আপনি তো জানাবেন ওখান থেকে মধু খেয়ে আসছেন, যার কাছে যায় সেই কথা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন এটা বোধহয় এরা খুব ভালোভাবে নিতেছে না, যাক এদেরকে একটু সন্তুষ্ট করা দরকার, খুশি করা দরকার, শান্ত করা দরকার। বলে ঠিক আছে আমি আর পরে আর কোনো দিন আমি মধু পান করবো না। কেবল বলা শেষ হয়েছে সাথে সাথে আয়াত তাজিল করে দিচ্ছেন আল্লাহ তাআলা, আয়াত নাজিল তাজিল করে দিচ্ছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করছে এটাকে কেন আপনি হারাম করলেন? এটা কি আপনার স্ত্রীদের মনের মনকে খুশি করার জন্য? মনকে খুশি করার জন্য এটা আপনি করলেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, এ কসমের কথাটা দিলেন, বলে যে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে কোরআনের উপর ইমান আনা, আসমানি কিতাবের উপর ইমান আনার অর্থ হল যে আসমানি কিতাবের মধ্যে যত আহকামাত আছে যেগুলোকে হালাল করা হয়েছে ওটাকে হারাম হালাল মানতে হবে কিয়ামত পর্যন্ত, যেগুলোকে হারাম করা হয়েছে ওগুলোকে কিয়ামত পর্যন্ত হারাম মানতে হবে। মেরে মোস্তরাম ব্যস্ত, যেগুলোকে করার জন্য বলা হয়েছে ওগুলোকে করতে হবে, এইটার নাম হল কোরআনের উপর ইমান। কোরআনের উপর ইমানের অর্থই না যে কোরআন আসমানি কিতাব এটাকে বিশ্বাস করি, কিন্তু কোরআন যেটাকে হারাম বলছে আমি এটাকে হালাল মনে করে চলতেছি, তাদের থেকে আমি বিরত থাকতেছি না। আরে আমাদের বিশ্বাস যেটা কোরআনের উপরে, যে আমরা যে ধরনের বিশ্বাস আমাদের মধ্যে আছে, এই ধরনের বিশ্বাস তো কাহার বর্ষদের মধ্যে ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, কারণ তারাও তো এটাকে আসমানি কিতাব হিসেবে তাকা তারা এটাকে বিশ্বাস করত, কিন্তু আফসোস করতো যে মোহাম্মদকে কেন দেওয়া হলো, সে এত উপযুক্ত কি করে হয়ে গেল? এটা তাদের আফসোস ছিল, এটা তাদের হিংসার কারণ ছিল, কোরআনকে তারা অস্বীকার করে নাই। কোরআন যে আসমানি কেতাব এটাও তারা জানতো, মেরে মোহতারাম ফেরেশতা আসমানি কেতাব জানাটা এটা শুধু কোরআনের ইমান, কোরআনের ইমান এটার জন্য যথেষ্ট না, কোরআন কোরআন যেটাকে যেভাবে বলছে ওইভাবে ওটাকে বিশ্বাস করে ওইভাবে ওটার সাথে আমল করা, এটার নাম হলো কোরআনের উপর ইমান আনা, কোরআনের উপর বিশ্বাস করা। মেনে মোহতারাম দোস্তরা বুঝুক, তাহলে যে যখন দেখি কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম জানবে, হালালকে সাথে নিয়ে চলবে, হালাল হারামকে পরিত্যাগ করে চলবে, তো মেনে মোহতারাম দোস্তরা বুঝুক, তখন তার মধ্যে তার ইমানের মধ্যে হুসুল পয়দা হবে, তখন তার ইসলামের মধ্যে হুসুল পয়দা হবে, তখন তার ইসলামের মধ্যে কুম্মতে জাজেরা আকর্ষণ করার ক্ষমতা তাকে গায়েরকে তখন আকর্ষণ করবে, তার ইমান তার দিন তখন গায়েরকে আকর্ষণ করবে, কুম্মতে জাজেরা তার ভিতরে পাওয়া হবে, হুসুল তার মধ্যে পাওয়া হবে, মানুষ তার দিকে আকৃষ্ট হবে। মেরে মোহতারাম দোস্তরা বুঝুক, ওটা বললেন যে এই পাঁচটা জিনিসের বলে আমাদের ইমান, জিজ্ঞেস করতেছেন ইমান সম্বন্ধে যে তোমরা কে, তোমরা কারা, তোমরা ইমানদার বলে ইমানের খাসলাপ বলা শুরু করে দিছেন, ইমানের সবক যেটা শাখা এগুলো বলা শুরু করে দিছেন। আগে পুছা কি ওর পাঁচ আলামতে ক্যা হ্যাঁ ইমান কি, আজ কি পাঁচ আলামতে আমার অন্দর ও হ্যাঁ পাঁচ সিফাত ও হ্যাঁ যে আমার আমল হ্যাঁ, হম শাহাদত কি গওয়াহি দেতে হ্যাঁ আর নমাজ কায়েম করতে হ্যাঁ, যকাত আদা করতে হ্যাঁ, রমজান কে রোজে রাখতে হ্যাঁ, বেতুল্লাহ কা হজ করতে হ্যাঁ, ই পাঁচ আমার অন্দর ই পাঁচ আমার অন্দর ও খসলতে হ্যাঁ জিন পর আমার আমল হ্যাঁ, তো এই পাঁচ বোধ জিন পর আমার ইকিন থা জিন পর আমার আমল হ্যাঁ, یہ کہا کہ ہم نماز ادا کرتے ہیں, ادا کرنے کا مطلب یہ ہے کہ نماز کو اس قابل پڑھتے ہیں کہ جو نماز پورے دین پر قائم رہنے کا سبب بنتی ہے, اس لیے کہ نماز کو اگر ادا کیا گیا یعنی قابل قبول بنایا گیا تو یہ نماز پورے دین کو قائم کرنے کا ذریعہ ہے, حدیث میں آتا ہے من اقامها فقد اقام الدین, جس نے نماز کو درست کر لیا اور نماز کو کامل کر لیا اس نے اپنے دین کو قائم کر لیا. اور ہم زکات ادا کرتے ہیں, زکات کا ادا کرنا ایسا مانتے تھے اگر مسلمان زکات ادا کرنے پر آ جائے, اگر مسلمان زکات ادا کرنے پر آ جائے تو یہ زکات کی برکات کو برداشت نہیں کر سکتا, زکات کتنی برکتیں ہیں. لیکن میرے دوستو بزرگو عزیزو اس زمانے میں لوگوں کو کمانے سے فرصت نہیں ہے مستحق کو تلاش کرنے کے لیے, حالانکہ مستحق کو تلاش کرنا زکات دینے والوں کے لیے اس طرح ضروری ہے جس طرح نماز کے لیے وضو اور وضو کے لیے پانی کی تلاش کرنا ضروری ہے. جس طرح ایک صحرا میں ایک جنگل میں آتی نماز کے لیے وضو کے لیے پانی تلاش کرے, اس طرح اپنی زکات کی ادائیگی کے لیے مستحق کو تلاش کرے. ایسا مانتے کہ اگر مسلمان زکات ادا کرنے پر آ جائے تو یہ زکات کی برکات کو برداشت نہیں کر سکتا, زکات کا ادا کرنا یہ ہے کہ مستحق کو تلاش کر کے اس تک زکات کو پہنچائے, یہ زکات کا ادا ہونا زکات کی برکات کو ظاہر کر کے رہے گا. اس زمانے میں زکات کے دینے والے اور زکات کے لینے والے ان دونوں کے درمیان صحابہ والی ترتیب ختم ہو گئی ہے. میرے دوستو عزیزو آپ جانتے ہوں گے گھروں میں بچے دیہاتوں میں گاؤں میں بچے رات کو کھیلتے ہیں اور آپ چولی کھیلتے ہیں, چھپن چھپائی کھیلتے ہیں, ایک سب کو تلاش کرتا ہے سب چھپ جاتے ہیں. دور صحابہ میں مالدار غربا کو تلاش کیا کرتے تھے, غربا فقرا چھپتے تھے, مالدار ان کو تلاش کرتے تھے. اس زمانے میں غربا تلاش کرتے ہیں, مالدار چھپتے ہیں, اللہ تعالیٰ نے ان کے مال کی برکتیں اٹھا لی اور فقرا پر فقر کے دروازے کو کھول دیا, کیونکہ یہ فقر کو مخلوق سے چھپائے گا نہیں, اس پر فقر کے دروازے کھلیں گے. اور جو فقرا کو تلاش کر کے اپنے مال کو خرچ کرے گا اللہ اس پر برکتوں کے دروازے کھولیں گے. اس زمانے میں سارا کھیل الٹا ہو گیا, غربا تلاش کر رہے ہیں, مالدار چھپ رہے ہیں. حالانکہ کھیل اس طرح تھا کہ مالدار تلاش کرتے تھے اور فقرا چھپا کرتے تھے. اسی لیے حدیث میں آتا ہے مناولۃ المسکین تقی مصارع السوء, کہ کسی مسکین کو اپنے ہاتھ سے لے جا کر خود دینا اور صدقہ اپنے ہاتھ سے ادا کرنا یہ بری موت سے اور حوادث سے بچا لیتا ہے, اور زکات کی ادائیگی یہ تو مال کے بڑھانے کا ذریعہ ہے. اس لیے میرے دوست عزیزو انہوں نے پانچ صفات اس طرح بیان کی کہ ہم شہادتیں گواہی دیتے ہیں, نماز قائم کرتے ہیں, زکات ادا کرتے ہیں, رمضان کے روزہ رکھتے ہیں, بیت اللہ کا حج کرتے ہیں. مولانا جو اللہ جب بولیں مولانا تر پتر پانچٹا کتا بولیں, যে পাঁচটার উপরে আমাদের একই আমাদের বিশ্বাস, আর পাঁচটা আছে যেটা পাঁচটার উপরে আমাদের আমল, যে পাঁচটার উপরে আমরা আমল করি, একটা হল আমরা সাক্ষী দেয় যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তাহলে আমরা শাহাদাতের ইকরার করি, আমরা সাক্ষী অন্তর থেকে যে সাক্ষী দিয়ে জবানের উচ্চারণ করি যে আল্লাহ ছাড়া আমাদের আর কোন মাবুদ নেই। দুই নম্বর হলো আমরা নামাজ আদায় করি, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহ তাআলা রাসূল, শাহাদাতাইন দুই জিনিসের ব্যাপারে, দুই সত্তার ব্যাপারে আমরা সাক্ষী দিই। আরেকটা হলো আমরা নামাজ আদায় করি, নামাজ আদায় করার অর্থ হইল নামাজকে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্য বানানো, কারণ নামাজ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্য হয়ে যায় মানে মহতরাম দোস্তর বুঝবে তার সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পুরো করে দেবেন। বলেন যে নামাজ কায়েম করা, নামাজ কায়েম করার অর্থ হইল যে নামাজকে পরিপূর্ণ দরজা পর্যন্ত পৌঁছানো, নামাজের পূর্ণতা পর্যন্ত পৌঁছানো। যেমন হাদিসের মধ্যে আছে যে নামাজকে পরিপূর্ণ করলো, পূর্ণতার দরজায় যে নামাজকে পৌঁছাইল সে তার দিনকে পরিপূর্ণ করলো, তার দিন পুরো হয়ে গেল। তিন নম্বর হলো যে আমরা যাকাত আদায় করি। আজাজির ইলিয়াস রহমতুল্লাহ বলছেন যে মুসলমান যদি হিসাব করা ঠিকঠাক মতো জাকাতকে, সমস্ত মুসলমান যদি ঠিকঠাক মতো জাকাত আদায় করত, আল্লাহ তাআলা মালের জাকাত আদায়ের আমলের কারণে মালের মধ্যে এমন বরকত প্রকাশ করে দিতেন, জাহির করে দিতেন যে মানুষ এটাকে বরদাস্ত করতে পারত না। মানে যে মানুষ যখন নাকি জাকাতের ব্যাপারে কার্পণ্যতা করে তখন নানান রকমের আজাব গজবের ফয়সালা আসমান থেকে হইতে থাকে। জাকাত আদায় করার নিয়ম ছিল যে মালদার যে সে গরিবদেরকে তালাশ করে করে তাদের কাছে জাকাত পৌঁছায় দেবে, কিন্তু আজকাল মালদারেরা এত ব্যস্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য কার কারবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে, গরিবদেরকে তালাশ করার সময় নাই, বরং গরিবরা এখন মালদারিকে তালাশ করতেছে। বলে যে বাচ্চাদের জন্য একটা খেলা আছে জ্যোৎস্না রাত্রে খেলে, আমাদের দেশেও খেলে বাচ্চারা জ্যোৎস্না রাত্রে পলা বলি খেলে, একজনে পলায় সবাই তাকে তালাশ করে, সবাই পালায় যায় একজনে সকলকে তালাশ করে। জাকাত আদায় করার ব্যাপারে নিয়ম ছিল যে গরিব নিজের গুরবতকে গোপনে রেখে সে আড়ালে থেকে যাবে, তার যাতে করে তাকে কেউ বুঝতে না পারে তার গুরবতকে, তার অভাব অবস্থাকে সে চাইতে রাখার চেষ্টা করবে। আর ধনী নিজে যেহেতু আল্লাহ তাআলা তাকে মাল দিচ্ছেন, এই জিম্মাদারি হয়েছে যে এই পরিমাণ তাকে গরিবের কাছে পৌঁছতে হবে, সে ঘুরে ঘুরে দেশের মধ্যে এলাকার মধ্যে ঘুরে ঘুরে গরিবদেরকে তালাশ করবে। মনে মোহতরাম ব্যস্ত বুঝবেন কোন মালদার যদি গরিবদেরকে তালাশ করে ঘুরে ঘুরে তাদের কাছে যারা পৌঁছে দিতে পারত, মালের বরকতকে সে বরদাস্ত করতে পারত না। আর এখন জাকাত আদায় করার তরিকা কাছে উল্টা হয়ে ধনী তলায় থাকে, গরিবে এসে তালাশ করতেছে, গরিবে তালাশ করে বার করতেছে, তার কারণে তার অভাবও আর কোনদিন মিটতেছে না, গতবার পাইছে তো এবারও তালাশ করতেছে। কারণ কি, যে তার গুরবতকে, ফকর ফাঁকাকে, অভাব ওইজনকে মানুষের সামনে আল্লাহ ছাড়া মাখলুকের সামনে জাহির করে দিলে তার কোনদিনও অভাব আর দূর হবে না, দারিদ্র থেকে আল্লাহ তাআলা তার কপালের মধ্যে গেঁথে দিবেন। আর যে জাকাতকে গরিবকে তালাশ করে না দিয়ে গরিব এসে যখন তার বিরক্ত শুরু করবে তখন সে বিরক্ত করে দিবে, সে নানান রকমের সমস্যা তার জীবনের মধ্যে সে দেখতে পাবে, তার মালের মধ্যে থেকে আল্লাহ তাআলা বরকত উঠাই নেবেন। কেউ যদি জাকাত ঠিক মতো আদায় করে দেয়, ধরে মুখতারা দোস্তার বুঝুর্গ, সে অ্যাক্সিডেন্টে মৃত্যুর থেকে, কঠিন কঠিন মৌতের থেকে সে বেঁচে যায়, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে সে বাঁচে, অস্বাভাবিক মতের থেকে সে রক্ষা পেয়ে যায়। মেরে মুক্তার আপনার বুঝুর্গ ওটা বললেন যে পাঁচটা জিনিস হবে আমাদের আমল। একটা হল আমরা কর্মে শাহাদতের শাহাদত যেতে হবে সাক্ষী দেই, দুই নম্বর হলো নামাজ আদায় করি, তিন নম্বর হলো আমরা জাকাত আদায় করি, চার নম্বর হলো আমরা বাইতুল্লাহ হজ করি। আর আমরা রমজানে রোজা রাখি, এই চারটার উপরে হলো আমাদের আমল, আর আগের পাঁচটার উপরে আমাদের আমল, আর আগের পাঁচটার উপরে ছিল আমাদের একিল, বিশ্বাস দিলেন। ইয়ে দশ সিফাত আমাদের অন্দর ইমানিয়াত আর ইবাদাত সে মুতালিক হ্যায়, আর দশ সিফাত আমাদের অন্দর জমানে জাহিলিয়ত সে হ্যায়। হমারে অন্দর সব্র হ্যায়, হমারে অন্দর শুক্র হ্যায়। হাদিস মে আতা হ্যায় কি সব্র আর শুক্র ইয়ে দোনো এসি সিফাতে হ্যায় কি জিসকে অন্দর ইয়ে দো সিফাতে পেদা হো গয়ি وہ کامل ایمان والا ہے۔ لیکن حدیث فرمایا کہ آدھا ایمان صبر ہے آدھا ایمان شکر ہے۔ لیکن میرے محترم دوستو عزیزو، اس زمانے میں لوگ نہ صبر کو جانتے ہیں نہ شکر کو جانتے ہیں۔ صبر کہتے ہیں اللہ کے حکموں پر جمنا حالات کے مقابلے میں، اللہ کے حکم پر جمنا حالات کے مقابلے میں۔ روزے کو صبر اس لیے فرمایا کہ روزہ روزے دار کو اس کی ضروریات سے روک دیتا ہے، حالات کے مقابلے میں حکم پورا کرنا اس کو صبر کہتے ہیں۔ اور اللہ تعالی کی نعمتوں میں اور اللہ تعالی کی طرف سے آنے والی نعمتوں پر اس کی عبادت کو اور بڑھا دینا اس کو شکر کہتے ہیں۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے آپ کو عبادت میں کھپایا، حضرت عائشہ نے عرض کیا جب اللہ نے آپ کے سارے گناہ معاف کر دیے تو آپ عبادت میں اتنی کوشش کیوں فرما رہے ہیں؟ آپ نے فرمایا افلا اکون عبدا شکورا، اے عائشہ جب اللہ نے میرے اگلے پچھلے سارے گناہ معاف کر دیے تو میں اللہ کا شکر گزار بندہ کیوں نہ بنوں؟ میرے دوستو عزیز و بزرگوں، جتنی اللہ تعالی نعمتیں دی ہوئی ہیں ان ساری نعمتوں کو حکم پر استعمال کرنا اور ان ساری نعمتوں کو دعوت اللہ پر اور اللہ کی عبادت پر اس کی اطاعت پر صرف کرنا، یہ شکر کا تقاضا ہے اور یہی شکر کا خلاصہ ہے۔ ہم نعمتوں سے فائدہ اٹھاتے ہیں، صرف زبان، ایک زبان وہ اللہ کا شکر ادا کرتی ہے، حالانکہ سارے اعضاء نعمتوں سے فائدہ اٹھا رہے ہیں، سارے اعضاء نعمتوں سے فائدہ اٹھا رہے ہیں، لیکن ایک عضو شکر ادا کرتا ہے۔ انسان اعضاء سے، انسان اعضاء کا نعمتوں سے فائدہ اٹھانے کا تقاضا یہ ہے کہ سارے اعضاء اللہ کے حکم پر استعمال ہوں، اس کو کہتے ہیں ہر عضو سے اس کی اطاعت کرنا، یعنی ہر عضو سے اس کا شکر ادا کرنا۔ اس لیے فرمایا یہ صبر اور شکر اس کو سمجھنا پڑے گا، صبر اور شکر کو سمجھنا پڑے گا۔ صبر کہتے ہیں اللہ تعالیٰ کے احکام کے مقابلے، اللہ تعالیٰ کے احکام پر جبنا حالات کے مقابلے میں۔ میرے دوستوں بزرگ عزیزوں، امت صبر کر رہی ہے، مگر صبر کر رہی ہے گناہوں کے ساتھ، صبر کر رہی ہے گناہوں کے ساتھ۔ جو حالات گناہوں کی وجہ سے آتے ہیں وہ صبر کرنے سے ختم نہیں ہوتے۔ ساری دنیا کے مسلمان جتنے حالات میں ہیں، ان حالات سے نکلنے کا ایک ہی راستہ ہے کہ جن لائنوں کے حکموں کو توڑنے کے حالات آ رہے ہیں، ان لائنوں کے حکموں کو پورا کر دیا جائے، اللہ تعالی حالات کو بدل دیں گے۔ حالات صبر کرنے سے نہیں بدلیں گے، بلکہ حالات حکم پر قائم رہنے اور حالات کے مقابلے حکم کو پورا کرنے سے حالات بدلیں گے۔ میرے دوستو بزرگو عزیزو، صبر کرنے والا وہ ہے جو حالات میں حکم پر جمع ہوا ہے۔ ہم صبر کرتے ہیں گناہوں کے ساتھ، حکم کو توڑتے ہیں، جو حالات آتے ہیں پر صبر کرتے ہیں۔ گناہوں کے ساتھ صبر کرنے والا ظالم ہے، اور حکموں کے ساتھ، حکموں کو پورا کرنے کے ساتھ صبر کرنے والا مظلوم ہے۔ اللہ کی مدد اور نصرت مظلوم کے ساتھ ہے، ظالم کے ساتھ نہیں ہے۔ اس کو خود سمجھنا چاہیے کہ جتنے بھی قسم کے حالات ہیں، ان حالات سے نکلنے کا سب سے پہلا راستہ یہ ہے کہ غور کیا جائے یہ حالات کیوں ہیں، آیا حکم پورا کرنے کے ساتھ ہیں یا حکم توڑنے کی وجہ سے ہیں۔ اگر حکم توڑنے کی وجہ سے ہیں تو صبر کرنے سے حالات ٹھیک نہ ہوں گے، اور اگر یہ حالات حکم پورا کرنے کے ساتھ آ رہے ہیں দশে হালাত নদীয় কি লাইন কে হ্যাঁ আল্লাহ তালা উচ্চ দর্জে দেনে কে নবাজনে কে হুকুম কো পুরা করতে হালাত যাতে হুকুম কে তোড়নে বালে হালাত যাতে হুকুম কে তোড়নে বালে হালাত যাতে উনকো তোবা পর রাস্তে পর লানে কে হুকুম পুরা করতে হালাত যাতে ইনকো আমরা কি তরা নবাজনে ও ইনকে দর্জো কো বদল করতে কে মালাম। এরপরে আমরা বললেন যে আর পাঁচটা জিনিস আছে, এখন পর্যন্ত যে দশটাকে বলা হলো এটা তো আমরা ইসলাম গ্রহণ করার পরে দশটা আমরা শুরু করছি, আর পাঁচটা জিনিস ইসলাম গ্রহণ করার আগে থেকে আমাদের মধ্যে ছিল। তার মধ্যে একটা হলো যে আমরা ধৈর্যধারী জাতি, সবরকারী জাতি, আমরা সকলেই সবর করনেওয়ালা। আর একটা হলো আমরা শুকরকারী জাতি, আমরা সকলেই শুকুর আগে শুকুর করি, আল্লাহ শুকুর করি, নেয়ামতের শুকুর করি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন সবর, যার ভিতরে সবর আছে আর শুকুর আছে তার ভিতরে পুরো দিন আছে। সবর হল আধা দিন, শুকুর হল আধা দিন, সবর হল আধা ইমান, শুকুর হল আধা ইমান। এই দুই জিনিস যার মধ্যে আছে তার ইমান পরিপূর্ণ, তার দিন পরিপূর্ণ। কিন্তু বলেন যে আফসোস হল যে না আমরা সবর করতে জানি না আমরা শুকর করতে জানি। প্রথমে আমাদের জানতে হবে সে সবর কাকে বলে। সবর বলে হল আমার উপরে আল্লাহ তাআলার যে হুকুমটা আছে এই হুকুমটাকে পুরো করতে যেয়ে যে মশাক্কাত আর মুজাহাদা হয়, কষ্ট হয়, মনের উল্টা যেটা করতে হয় ওইটার উপরে সবর করা, যে না মনে যেটি যেতেছিল করা যাবে না, হুকুমটাকে পুরা করতে হবে, কষ্ট যাই হোক হুকুম পুরা করতে হবে। যেমন নাকি রমজানের রোজা, রমজানের রোজাকে রোজাকে সবর কেন বলা হয়েছে? রোজাকে সবর এই জন্য বলা হয়েছে যে মনে চাইতেছে খোদা, খাবার চাইতেছে, পিপাসার কারণে পানি চাইতেছে, পিপাসার কারণে পানি চাইতেছে, কিন্তু হুকুম হইল যে পানির দিকে হাত পাড়ানো যাবে না, খাবারের দিকে হাত পাড়ানো যাবে না। এটা ধৈর্য ধরতে হবে, এখন যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম পুরো না হয়, হুকুম পুরো হওয়ার শেষ সময় যতক্ষণ পর্যন্ত আসে এতক্ষণ পর্যন্ত কোলা পিসা পিপাসা যত থাক ওইদিকে হাত পাড়ানো যাবে না। এই জন্য রোজাকে সবর বলা হয়েছে যে জরুরত আছে, জরুরত পুরা করার আসবাবও আছে কিন্তু জরুরতকে ব্যবহার করার হুকুম নাই, এই জন্য জরুরতকে ধরতেছে না, ব্যবহার করতেছে না, এটার জন্য হলে রোজাকে সবর বলা হয়। মেরে মোহতারাম দশটা বুজুর্গ, আর শুকর হলো কি? শুকর হল যে আল্লাহ তাআলার যে সমস্ত নিয়ামত আমার কাছে আসছে এবং আসতেছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আজকাল আমরা তো আল্লাহ তাআলার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করি না। নিয়ামতের শুকরিয়া আদায় করা কিভাবে? ইবাদতের মাধ্যমে, এবাদতের পরিমাণটাকে বাড়ায়, মুজাহাদার পরিমাণটাকে বাড়ায়, দিনের উপরে চলার পরিমাণটাকে বাড়ায়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আমরাও জানি, আমাদের মায়েরাও জানতেন যে আল্লাহ তাআলা আমাদের নবীর আগের পিছের সমস্ত গুনাহকে মাফ করে দিচ্ছেন। তা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত্রি নামাজের মধ্যে কাটায় দিতেন, রাত্রির পর রাত্রি দাঁড়াই থেকে আল্লাহর সামনে কান্নাকাটি করে কাটায় দিতেন, পাপমরা খুলে যেত। এত কষ্ট দেখে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরে আপনি এত বেশি বেশি ইবাদত করে নিজেকে নিজের উপরে এত চাপ, নিজেকে এত চাপের মধ্যে কেন রাখেন, কষ্টের মধ্যে কেন রাখেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যেই আল্লাহ তাআলা যে আমাকে এই নিয়ামতটা দিলেন যে আমার আগের পিছে সব গুনাহ মাফ করে দিলেন, আমি কি তার শুকরিয়া আদায় করবো না? আহালা আকুনা আব্দান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হব না? অর্থাৎ মেহনতকে বাড়ানো, ইবাদতকে বাড়ানো, দাওয়াতের কামকে বাড়ানো, এগুলো হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আর শুকরের জন্য তো আমাদের আর কিছু নাই, মাঝে মাঝে জবানটা ব্যবহার হয় আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া বলে, এটা বলে, অথচ আমাদের এমন কোন অঙ্গটা আছে যে অঙ্গটার উপরে আল্লাহ তাআলার নিয়ামত নাই? সমস্ত অঙ্গ হল আল্লাহ তাআলার নিয়ামতের একটা বহির প্রকাশের জায়গা, আমাদের সমস্ত অঙ্গের মধ্যেই আল্লাহ তাআলার নিয়ামত বেষ্টিত। সমস্ত অঙ্গ আল্লাহ তাআলার নিয়ামতের দ্বারা বেষ্টিত, এগুলোর জন্য আমরা কি করছি? এগুলোর ব্যাপারে তো আমাদের কোন শুকরিয়া নাই। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, শুকরিয়া বলে মেহনতকে, কোরবানিকে, মুজাহাদাকে, ইবাদতকে, দাওয়াতের কামকে, আল্লাহর রাস্তায় নকল হালকে বাড়ায় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা, এটাকে বলে শুকর। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকাল তো বলে যে আমরা তো সবাই করতেছি কিন্তু কোন ভাগ্যের পরিবর্তন তো হয় না। সারা দুনিয়াতে মুসলমানদের উপরে সবচেয়ে বেশি বিপদ, অনেকদিন ধরেই চলতেছে, মুসলমান তো নীরবে সইতেছে, সমর্থ করতেছে, কোনো পরিবর্তন তো হয় না। মানে সমর্থ তো হয়েছে, কোরআন সাথে সবল হইতেছে। এই যে বিপদটা আসলো, কেন এই বিপদটা আসলো? আর এর আগে যে দীর্ঘ একটা লম্বা ঝামেলা পর্যন্ত এরকম বিপদ আসতেছিল না, তখন মুর্শিদে এরকম ভাবে হস্তক্ষেপ মুসলমানদের উপরে করার সাহস পাইত না। এই যে পাইল, কেন পাইল? পাইল তো এই জন্য যখন নাকি আমরা আমাদের ইসলামী কার্যক্রমকে, দাওয়াতের কামকে বন্ধ করে দিছি, এবাদত শুরুতে আমাদের তেমন কোন সম্পর্ক নাই, কোরআন বিহীন কোরআনকে উপেক্ষা করে আমরা জীবনযাপন করতেছি, তখন মুসলিম আমাদের উপরে বিপদটা আসছে। আর আমাদের যে সবর করতেছি, ওই আমাদের যা করতাম আগে ওইগুলো করতে করতে সবর করতেছি, গ্রহের সাথে সবর হইতেছে আমাদের, গ্রহের সাথে যে সবর করে বেড়ে মোহতারা দোস্ত সেটা হলো জালেম। অর্থাৎ যেই কারণে বিপদ আসছে ওই কারণটাকে দূর করার আমল যদি না করে তাহলে সে হলো জালেম, সে হলো জালেম। ওই সবল হইলে জালেমের সাথে, জুলুমের সাথে সে সবল করতেছে, জুলুমের সাথে যে সবল করতেছে সে হলো জালেম। জালেমের সাথে আল্লাহ তাআলার সাহায্য নাই, জালেমের জন্য আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। আরেকটা হলো তাহলে যে অবকের উপরে বিপদ করো, অবক জালের অবক অবক অবক ঘরানোর উপরে বিপদ করো, তারা তো খুব জিন্দাল, তারা তো খুব তেমনি গলা, তাদের মধ্যে তো খুব বড় যে সুন্নতের কোন রকমের ছুট নাই, একেবারে শরীয়ত সুন্নত অনুযায়ী জীবনযাপন করে, তাদের উপরে বিপদ কেন? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাদের উপরে বিপদ হল নবী তরিকের উপরে থাকার কারণে বিপদ। এই বিপদ নবীদের উপরে আসত, নবীদের চেয়ে ভালো আমল করলে বলা দুনিয়াতে আর কেউ পায়দা হয় না এবং হবে না, কিন্তু নবীদের উপরে বিপদ আসছে সবচেয়ে বেশি। এটা আমাদের ওদের উপর এই জন্য আসছে যে ওদের আমলের দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে ওদেরকে দুনিয়াতে সামান্য একটা বিপদ দিয়ে দিয়েছেন যাতে করে ওরা সবর করে আর আমল না ছাড়ে। সবর করে মানে কি? ওই তবলিগের কাম, দাওয়াতের কাম না ছাড়ে, নামাজ রোজা হাত জাকাতকে না ছাড়ে, জিকির তেলাওয়াত ইবাদত গন্ডিকে না ছাড়ে, সুন্নতের খেলাপ না চলে, যখন নাকি বিপদের উপরে যারা করতে থাকবে তখন আল্লাহ তাআলা সমস্ত মানুষের অজান্তে কুটুরে গাইবে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের দরজাতকে বন্ধ করে দিলেন, তাদের হাত তো পার হয়ে যাবে। বলে যে আমলের সাথে যারা সবর করে তারা হল নবী তরিকার সবর, এই সবরের দ্বারা আল্লাহ তাআলা তার আখিরাতে তারা কি দান করবেন। আর গুনাহের সাথে যারা সবর করে তারা হলো জুলুমের সাথে সবর করতেছে, আর জুলুমের সাথে যে সবর করে সে হলো জালেম, জালেমের সাথে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। সারা দুনিয়ার মুসলমান তো বর্তমানে জুলুমের সাথেই সবর করে যাইতেছে, তাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন আনতেছে না। অত সময় পর্যন্ত হালাতের পরিবর্তন হবে না যত সময় পর্যন্ত উম্মত কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী নিজের জান আর মালকে, নিজের বিদ্যালয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যত রকমের নিয়ামত আমার ভিতরে আছে, এই নিয়ামত সময়কে আল্লাহ তাআলার দিন দুনিয়াতে জিন্দা করার জন্য এবাদতের সাথে সবর না করতে থাকবে, এত সময় পর্যন্ত সবরটা করতে করতে সে মজদুর হতে পারবে না। যদি যতদিন পর্যন্ত মজদুর না হতে পারবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার সাহায্য সে পাবে না। দো সিফত ইয়ে থি জো উনমে জামানে জাহিলিয়ত সে থি, সবর আর শুকর। আর তিসরি সিফত ইয়ে বয়ান কি কি হাম মেদান মে জমনে ওয়ালে হ্যায় আপনি বাত পর, হাম জিম্মেদারি সে পিছে হটনে ওয়ালে আর আপনি বাত সে পিছে হটনে ওয়ালে নহি হ্যায়, আর হাম আল্লাহ তাআলা কে হর ফয়সলে সে রাজি রহতে হ্যায়। চৌথি বাত ইয়ে বতাই কি হাম আল্লাহ তাআলা কে হর ফয়সলে সে রাজি রহতে হ্যায়। আর পাঁচবি সিফত ইয়ে থি হামারি হামারে অন্দর হ্যায় কি আগর হামারে দুশমন পর কোই মুসিবত আতি হ্যায় হাম উসসে খুশ নহি হোতে। ইয়ে বড়ি আখলাকি সিফত হ্যায়, یہ بڑی اخلاق کی صفت ہے کہ ہمارے دشمنوں کی مصیبت آتی ہے ہم اس سے خوش نہیں ہوتے۔ آپ صلی اللہ علیہ وسلم نے ان کی صفات کو سن کر فرمایا، فرمایا فقہا ادبا بعد ان یکون انبیاء بخصال ما اشرفا, فرمایا کہ یہ دین کی پوری سمجھ رکھنے والے ہیں اور تربیت یافتہ ہیں, ادبا ہیں, با ادب ہیں, اور فرمایا یہ قریب ہے کہ سب کے سب نبی ہو جاتے. ولی نہیں فرمایا, صحابی نہیں فرمایا, بلکہ فرمایا قریب تھے نبی ہو جاتے. اس کا کیا مطلب ہے؟ اس کا مطلب یہ ہے کہ ان کے اندر وہ تمام صفات ہیں جو صفات مطلوب ہیں انبیاء سے بھی اور صحابہ سے بھی, قیامت والے ایمان والوں سے بھی جو صفات مطلوب ہیں, ان کے اندر یہ صفات اتنی اعلیٰ ہیں کہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے, حالانکہ آج کے بعد کوئی نبی آنے والا نہیں ہے. اس امت کے بعد کوئی امت نہیں ہے, یہ آخری امت ہے, اس امت کے نبی آخری نبی ہیں. لیکن آپ نے ان کی صفات کو سن کے فرمایا یہ قریب تھے کہ سب کے سب نبی ہو جاتے, اتنی اعلیٰ صفات ان کے اندر ہے. میرے دوستو بزرگو عزیزو, یہ ساری محنت نقل و حرکت اپنے آپ کو بدلنے کے لیے ہے, اپنے اندر ان صفات کا پیدا کرنا مقصود ہے, دعوت سے اپنے اندر یہ صفات پیدا کرنا مقصود ہے. زندگی کے تمام شعبوں میں اللہ کے حکموں کا پابند ہو کر چلنا یہ ایمان سے مطلوب ہے, مقصود ہے. لیکن یاد رکھو کہ انسان کی فطرت اس کا مزاج ہے, جس چیز پر یہ محنت کرے گا اس سے کامیابی کا یقین دل میں پیدا ہوگا. اگر محنت دین پر ہوگی تو دین سے کامیابی کا یقین, اور اگر محنت دنیا پر ہے تو دنیا سے کامیابی کا یقین پیدا ہوگا. اس لیے عرض کرتے ہیں کہ ہر فرد امت اپنے دین کی دعوت پر آئے, تاکہ دین کی دعوت سے اس کے اندر اپنے دین کے نقصان کا غم, اپنے دین کے نقصان کا برداشت نہ کرنے کی کیفیت سے پیدا ہو. ابوبکر صدیق رضی اللہ تعالیٰ اور صحابہ کرام اپنے دین کے داعی تھے, فرماتے تھے ابوبکر رضی اللہ تعالیٰ عین فسدین وانا حی, کہ اللہ کے دین کا نقصان ہو اور ابوبکر زندہ رہے یہ نہیں ہو سکتا. ابوبکر رضی اللہ عنہ مدینے کو اس لیے خالی کرنا چاہتے تھے صحابہ سے کہ اگر زکات اور نماز میں فرق کیا گیا تو ابوبکر اس کے لیے قتال کرے گا, اگر زکات کی رسی بھی روکی گئی اتنا نقصان دین میں آیا تو ابوبکر اس نقصان کو برداشت نہیں کرے گا. میرے بزرگ دوستو عزیزو, یہ نقل حرکت اور دعوت اس مقصد کے لیے ہے کہ جو کچھ محمد صلی اللہ علیہ وسلم لے کر آئے ہیں وہ بے اعتبار امت کے زندہ ہو, بے اعتبار امت کے قائم ہو. اس لیے کہ ساری کی ساری امت ایک کشتی کی سوار ہے, اس کشتی میں اگر کوئی سوراخ کرے گا تو عبادت کرنے والے, ذکر تلاوت کرنے والے, اعمال صالحہ کرنے والے نیک لوگ بھی ملیں گے. حدیث میں یہ مثالیں جو دے کر فرمایا ہے کہ ساری امت ایک کشتی کی سوار ہے اور ساری امت کی ذمہ داری ایک جسم کی طرح ہے. اگر ایک شخص کے پیر میں زخم ہے تو اس آدمی کی ذمہ داری ہے اپنے پیر کے زخم کا علاج کرے, اس کے پیر میں اگر زخم ہے اس کی ذمہ داری ہے اپنے پیر کے زخم کا علاج کرے. اگر یہ پیر کے علاج نہیں کرتا تو اس کو دیوانہ پاگل کہا جائے گا, اپنے پیر کے زخم کی اس کو فکر نہیں ہے. حالانکہ یہ زخم بڑھے گا تو اس کا پیر بھی خطرے میں پڑے گا. میرے دوستو عزیزوں, حدیث نے بالکل اسی طرح مثال دے کر فرمایا ساری دنیا میں بکھرے ہوئے مسلمان ایک قسم کے اعضا کی طرح ہیں. حدیث میں مثال دے کر فرمایا ہے, اس حدیث سے امت کی اجتماعی ذمہ داری کو بتانا مقصود ہے کہ ساری کی ساری امت ایک قسم کے اعضا کی طرح ہے. اگر ایک عضو میں اگر پیر کے انگوٹھے میں زخم ہوگا تو سارا بدن اس کے لیے بے چین ہوگا. اس کا مطلب یہ تھا کہ اگر امریکہ میں رہنے والا مسلمان نماز چھوڑ رہا ہے, یورپ میں رہنے والا مسلمان حکم توڑ رہا ہے, تو میرے دوستو عزیزوں, بنگلہ دیش میں رہنے والا مسلمان اس کے لیے بے چین ہے یا نہیں ہے؟ اگر بے چین ہے تو اس عزم کا تعلق اس کے جسم سے ہے, اس کے لیے بے چین نہیں ہے تو اس کو دین کی بے فکری کا خالد اور دین کی بے فکری کا شرل پڑا ہوا ہے. اس دعوت کے ذریعے امت کے اندر اس بات کا فکر پیدا کرنا ہے کہ ساری کی ساری امت ایک فرد کی ذمہ دار اور سارے ایک فرد ساری امت کا ذمہ دار ہے. یہ ذمہ داری کا احساس اس وقت تک نہ ہوگا جب تک دین کی دعوت کو لے کر بڑی ذمہ داری کو لے کر ایک ایک کے پاس کو چل کر نہیں جائیں گے. میرا محترم نسکر ترا বললেন যে পাঁচটা আর পাঁচটা জিনিস যেটা আমাদের কাছে ইসলাম গ্রহণ করার আগের থেকেই ছিল, তার মধ্যে দুটার আলোচনা হয়েছে যে আমরা সবর করি, আমরা শুকর করি. তৃতীয় নম্বর বললেন যে আমরা মাদান ছেড়ে কখনো আমরা পালাই না, আমরা খুব মজবুতির সাথে দিনের মধ্যে থাকি, মাদান ছেড়ে পালাই না. আর আমাদের উপরে যে নির্দেশ আছে, হুকুম আছে, ওইটাকে আমরা কখনো এদিক সেদিক করি না, আরেকজনের উপরে সরাই দেওয়ার জন্য চেষ্টা করি না, আমরা হুকুমকে গ্রহণ করে নেই, কবুল করে নেই. তৃতীয় জিনিস হল যে আমাদের দুশ্মনের উপরে যদি কখনো কোনো বিপদ আসে, আর আমরা সচক্ষ দেখতেছি যে আমাদের দুশ্মনের উপরে বিপদ আসছে, ওইটা দেখে আমরা কখনো খুশি হই না. অর্থাৎ আমরা আমাদের দুশ্মনেরও অমঙ্গল চাই না. হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পনেরোটা কথা শুনে পাঁচটা হলে ইসলাম গ্রহণ করার পরে শুরু করছেন, আর পাঁচটা তাদের কাছে আগের থেকে ছিল. এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফুকাহা ওদাবা তারা অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত সুসভ্য, তাদেরকে গণ মতকে করছে, ভদ্রভাবে তাদেরকে তৈরি করছে, অত্যন্ত সুসভ্য জাতি তারা. অবক্রম ছিল যে তারা নবী হয়ে যাবে, সকলেই নবী হয়ে যাবে, যেহেতু আর কোন নবী আসবে না, নবী দরজা বন্ধ. কিন্তু নবীদের মধ্যে যে সমস্ত গুণ বিদ্যমান ছিল পরিপূর্ণভাবে, মানে যে এই কমে এই জাতির মধ্যে এই পরিপূর্ণ গুণ এই জাতির মধ্যে এই পরিপূর্ণ গুণগুলো এই জাতির মধ্যে আছে. মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াতওয়ালা মেহনতের দ্বারা এই যে আমাদের নকল হাতকতার কখনো কখনো একত্রিত হওয়া, যেটাকে আমরা ইস্তেমা হিসেবে বলে থাকি, এটার একটা মাকসাদ, একমাত্র মাকসাদ হল যে আমাদের জিন্দগির মধ্যে পরিবর্তন আনতে হবে. এই জিন্দগি যে একটা ধারায় চলতেছে, যেই ধারার সাথে আসল ধারার মিল নাই, দিনের ধারার আসল যারা ছিলেন তাদের সাথে মিল নাই, সাহাবাদের জীবনের সাথে মিল নাই, নবীদের জীবনের সাথে মিল নাই, আমাদের ধারাটাই আমাদের কাছে সহনীয় হয়ে গেছে, এটিকে আমরা যথেষ্ট মনে করতেছি, আমাদের কাছে ইমান যেটা আসছে এটা কোন মেহনতের না, এটা হলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে. এই যে একটা গতি চলতেছে, এই গতিটাকে পরিবর্তন করতে হবে. আমাদের জীবন যেন এখন থেকে দাওয়াত আর ইবাদতকে সমানভাবে নিয়ে চলে, যখন থেকে আমরা দাওয়াত আর ইবাদতকে নিয়েই চলব, এটি আমাদের জিন্দগির মাকসাদ, এটি আমাদের জিন্দগির উদ্দেশ্য, এটা আমার জীবনে কি করে আসে, এটার জন্য চেষ্টা, এটার জন্য যত রকমের মেহনতের কথা আলোচনা করা হয় সব রকমের মেহনতের সাথে আমি জড়ব, দাওয়াতের মেহনতের নামে আমি জড়ব, তা আমার ইমানও আস্তে আস্তে মজবুত হতে থাকবে, আমার একিল আস্তে আস্তে মজবুত হতে থাকবে, আমার একিলের আয়না আস্তে আস্তে স্পষ্ট হতে থাকবে. যেরকম স্বাভাবিক কথা গেল যে একিলের আয়না স্পষ্ট হয়ে গেছে, আমার একিলের আয়না স্পষ্ট হবে. দাওয়াতের মেহনতের মধ্যে থাকতে থাকতে লেগে থাকতে থাকতে যখন আমি আমার উপরে যে হুকুম আছে আহকামাত, এই আহকামাতকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করতে থাকব, এই দাওয়াত আর ইবাদত দুটাকে যখন লেগে আমি পরিপূর্ণভাবে জুড়ে চলতে থাকবো, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আমার মধ্যে একটা উন্মত্তনা পয়দা হবে, সারা উন্মতের দরদার ব্যথা আমার দিলের মধ্যে আসবে, যেই দরদার ব্যথা আজকে আমার মধ্যে নাই, কারো মধ্যেই নাই. আমাদের আমেরিকাতে মুসলমানেরা নামাজ পড়ে না, ওটার জন্য আমাদের কোন ব্যথা নাই. ইউরোপে আল্লাহ তাআলার হুকুমকে মান ভাঙতেছে, এটার জন্য কি বাংলাদেশের কোনো মানুষের মধ্যে কোনো ব্যথা আছে নাকি? কোনো ব্যথা নাই. কারণ কি? কারণ হল যখন দেখি মানুষ নিজের জান আর মালকে নিয়ে দাওয়াতের মেহনতের মাধ্যমে মানুষের বাড়ি বাড়িতে যাওয়াকে বন্ধ করে দিবে, মেরে মহতরাম দোস্তার বুজুর্গ তার অজান্তে তার ভিতরে তার অজান্তে তার ভিতরে পঙ্গুত্ব পয়দা হয়ে যাবে, ফালেজ হয়ে যাবে, উপলব্ধি ক্ষমতা বন্ধ শেষ হয়ে যাবে. মানুষের মধ্যে হাত পা যখন কি হয়ে যায় পড়ে যায় স্ট্রোক করে, তখন উপলব্ধি ক্ষমতা শেষ হয়ে যায়, তার অন্তরে উপলব্ধি ক্ষমতা শেষ হয়ে যাবে. হ্যাঁ, একজন মানুষের মধ্যে থেকে দিন একজন মানুষ দিনের থেকে দূরে সরে গেল, মেরে মোহতারাম রাস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উম্মতকে একটা শরীরের মতো করে বর্ণনা করে গেছে, যে সমস্ত উম্মত সমস্ত মুসলমান হল একটা শরীরের মতো। যেমন নাকি একজন মানুষ তার পায়ে যদি জখমি হয়, ক্ষত হয়, তাহলে তার জন্য হুকুম হইল সবাই তার ব্যাপারে এটাই আশা করে সে এখন তার পায়ের চিকিৎসা করাবে নিয়ম। কিন্তু সে যদি পায়ের চিকিৎসার ব্যাপারে উদাস থাকে, পায়ের চিকিৎসার ব্যাপারে উদাস থাকে, সবাই তাকে মন্দ বলবে, জানেন ওর পাটাকে চিকিৎসা করলো না, ওর গা তো আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে ওর পাটা খাতার মধ্যে পড়বে, ভয়াবহ অবস্থা হবে, পা কেটে বলতে হবে, আর যদি প্রচুর অনেক টুকরো লাগে তাহলে তো জীবনই শেষ। মেরে মোহতার দুর্গ উন্নতের একজন যদি দিনকে ছেড়ে দেয়, নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলার কোন হুকুমকে ছেড়ে দেয়, তাহলে পুরো উম্মতের জন্য হুকুম ছিল যে তার ব্যাপারে চিন্তিত হয়ে যাওয়া, হয়ে যাওয়া, প্রেশার হয়ে যাওয়াটা হুকুম ছিল। এই প্রেশার যদি না হয় তাহলে উম্মতের বাঁচার কোন রাস্তা নেই, বাঁচার কোন ব্যবস্থা নেই। কারণ এই উম্মতের মুসলিমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নৌকার উপরে আরোহীদের মতো তুলনা করে গেছেন, যে নৌকার সবাই খুব ভালো, ওই সাগরে চলার নিয়ম নীতি সবাই মাইনে চলতেছে, সকলের জানা আছে, একজন অধম সে নৌকার নিচে ফুটা করতেছে। এরে মহতারাম দস্তাদ বুজুর্গ, ওই তাকে যদি কেউ অন্যান্যরা না থাকা, তাইলে তাদের নামাজ রোজা জিকির তেলাওয়াত সবকিছু সব থাকা সত্ত্বেও তারা ওই যে ফুটা করছে সে ডুবতে, যারা লোক অন্যান্যরা যারা ইবাদত আমলের মধ্যে ছিল তারাও ডুবে যাবে। এরে মহতর আব্দস্তর যুগ উম্মত কে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বুঝাইছেন, দৃষ্টান্ত দিয়ে দিয়ে বুঝাইছেন যে একজনের বেনামাজি হয়ে যাওয়ার অর্থ হলো, নামাজ ছেড়ে দেওয়ার অর্থ হলো যে কেমন যদি আমাদের তার মধ্যে ক্ষত হয়ে গেছে, দ্রুত চিকিৎসা না করলে ওই ক্ষত বাড়বে, আমার সারা শরীর আক্রান্ত হয়ে যাবে। মেরে মহতর আব্দস্তর যুগ এই জন্য হলে এখানে একত্রিত হওয়া, যে আমাদের জিন্দগির মধ্যে জিন্দগির যে গতি, এই গতির মধ্যে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনতে হবে। ময়দানকে ছেড়ে দেওয়া যাবে না, আমাদের মধ্যে তাকাজা দেওয়া হয়, এই তাকাজাকে আমাদেরকে নিতে হবে। সমস্ত উন্মতের জিম্মা আমি একা, একজনের জিম্মায় সমস্ত উন্মত, যদি সমস্ত উন্মত গলত তরিকা চলে তা আমি একজনের জিম্মা হবে, তাদেরকে তাদের সকলকেই সেই তরিকার দিকে নিয়ে আসা। সমস্ত উন্মত সেই তরিকা চলতেছে, সমস্ত মুসলমান সেই তরিকা চলতেছে, একজন একটু ব্যতিক্রম হয়ে গেছে, সমস্ত মুসলমানের জিম্মা হবে ওই একজন ব্যক্তিকে সেই তরিকার দিকে নিয়ে আসা। এর মহতার এই সবকিছু নির্ভর করতেছে তখন হবে, তখন যখন নাকি আমরা দাওয়াতের নকল হরকতকে আবার শুরু করব। দাওয়াতের নকল হরকত যখন শুরু হবে তো আমাদের জীবনের উভয় দিকটা পরিপূর্ণ হবে। এক হবে আমাদের দাওয়াতের দিক, দাওয়াতের দিক যেটা আমাদের জিম্মাদারি, যেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন, আর আসলে ব্যক্তিগত ভাবে আমি আল্লাহ তাআলাকে মাহবুব বলে স্বীকার করছি, আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দি আমার জিম্মা, আর আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দি যখন থেকে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করতে থাকবো, এবং আহকামাত আদায় করার সাথে সাথে আমার মধ্যে আলামত জাহির হতে থাকবে। তো মেরে মহতারা দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এই হালাতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সবাই যখন দাওয়াতের ফিকিরকে সাথে নিয়ে, দাওয়াতের জিম্মাদারিকে উপলব্ধি করে, দাওয়াতের জিম্মাদারিকে সাথে নিয়ে এবাদত সাহসে চলতে থাকবে, মেরে মহতারা দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা হালাতকে দূর করে দিবেন। আর যদি এটা না হয় তো হালাত আমরা সইতে থাকবো, আমরা বলতে থাকবো, পোষতে থাকবো, কিন্তু হালাতের কোনো পরিবর্তন হবে না। কারণ হালাতের সম্পর্ক হল আহকামাতের সাথে, হালাতের সম্পর্ক আহকামাতের সাথে, হালাত দূর করার জন্য যে আহকামাত আছে ওই আহকামাত পুরো করলে তো হালাত আল্লাহ তাআলা দূর করে দেবে, ওই আহকামাত যদি পুরো না করা তো হালাত দূর হবে না। কিন্তু মেরে মহতারাম দোস্তো বুজুর্গ, এইটাই হল আমাদের এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য আর মাকসাদ, যে আমরা আবার ওই দাওয়াত আর ইবাদতকে একসাথে নিয়ে চলবো, কি বলেন, চলবো তো ইনশাআল্লাহ। اس دعوت کی نقل حرکت کے ذریعے پورا دین پورے عالم میں عملی طور پر قائم ہو، یہ اس نقل حرکت کا اصل مقصد ہے۔ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے আপনি হর সাহাবি দাঈ বনা থা হর সাহাবি দাঈ বনা থা যে যা থা দাওয়াতকে দাওয়াত ইলাল্লাহকে ফরিজেকে সাথ থা যে যা থা ওই দাওয়াত ইলাল্লাহকে ফরিজেকে সাথ থা কই এক ফর্দ ভি সাহাবা মে সে এসা নাহি মিলেগা কি যে দাওয়াত ইলাল্লাহকে নকল হরকত মে اور دعوت اللہ کے لیے مدینہ منورہ کی اس مبارک بستی کو چھوڑ کر باہر نہ نکلا ہو بلکہ اکثر صحابہ مدینے سے باہر مدفون ہیں اس دعوت اللہ کی وجہ سے اللہ کے دین کو دنیا میں قائم کرنے اس کے دین کو بلند کرنے کے لیے صرف ایک ملک اردو ایسا ہے جس میں 23,000 صحابہ مدفون ہیں یہ کس لیے ہوا صحابہ نے اپنے وطن کیوں چھوڑے اور صحابہ نے مدینہ منورہ جیسی بستی اور آج کی صحبت کی کیوں چھوڑا صرف اس لیے کہ اللہ کا دین دنیا میں قائم ہو اس لیے میرے دوستو عزیزو اس بات کو غور سے سننا اور ہمیشہ یاد رکھنا کہ گناہ صرف یہ نہیں ہے کہ آدمی چوری کر لے شراب پی لے نماز چھوڑ دے جھوٹ بول لے قیمت کر لے ان قبائل کا ہو جانا صرف یہی گناہ نہیں ہے بلکہ جس محنت کے چھوڑنے سے یہ گناہ عام ہو رہے ہیں اس محنت کا چھوڑ دینا ان سارے گناہوں کی طرح بلکہ ان سے بڑا گناہ ہے اس سے کیا ان سے بڑا گناہ ہے کیونکہ جب یہ گناہ کھلے عام ہونے لگے دیکھنے والوں نے بجائے ان کو روکنے کے اور بجائے کسی ذریعے سے ان کو راستے پر لانے کے ان کو انتہائی پر چھوڑ دیا اور برائی کو برائی سمجھنے والے وہ کون استعمال کر بیٹھ گئے تو حدیث میں آتا ہے کہ اگر ایسا ہوگا تو اللہ عام عذاب لائیں گے اللہ عام عذاب لائیں گے اللہ نے فرمایا جبرائیل سے جبرائیل اس بستی کو خالی الٹ دو جبرائیل نے عرض کیا اس نے تیرا فلاں ایک بندہ ہے جو کبھی تیری یاد سے غافل نہیں ہوا اللہ نے فرمایا اس سمیت خالی الٹ دو میرے احکام توڑے جا رہے تھے اس کی پیشانی پر کبھی بل نہیں آیا اور اس کو کبھی غم نہ ہوا اس لیے عرض کر رہا ہوں یہ گناہ صرف یہی نہیں ہے جرائم بلکہ دعوت الى اللہ کی نقل حرکت میں کمی کرنا یہ بھی اللہ کی ناراضگی کا سبب ہے صاف طور پر فرما دیا وہ 3 حضرات مرارہ بن ربیع طائف بن مالک اور ہلال بن امیہ یہ 3 وہ تھے جنہیں کوئی عذر نہیں تھا اللہ کے راستے میں نکلنے میں اور یہ تبوک کے ایسے سفر سے پیچھے رہ گئے جہاں بہت سے صحابہ گئے تھے انہیں کوئی عذر نہیں تھا نکلنے میں اب کل جائیں گے پرسوں جائیں گے کل جائیں گے پرسوں جائیں گے اسی میں حضور اکرم صلی اللہ علیہ وسلم واپس تشریف لے آئے یہ 3 صحابی نکلنے سے رہ گئے آپ واپس آئے آپ نے آزار پیش کرنے والے کا آزار قبول کر لیے انہوں نے کے پاس کوئی عذر نہیں تھا جنہیں آ کر عرض کر دیا آگے عرض کر دیا کہ ہمارے پاس کوئی عذر نہیں ہے ہم سے غلطی ہوئی کہ ہم اللہ کے دین کو اللہ کے دین کو بلند کرنے کے لیے اللہ کے راستے میں نہیں نکلے آپ صلی اللہ علیہ وسلم نے ان سے بول چال بند کر دی سارے مدینے کا بائیکاٹ کیا پورے مدینے میں کوئی سلام کا جواب دینے والا نہیں تھا 50 رات ان پر ایسی گزری کہ اللہ نے فرمایا قرآن میں زمین تنگ ہو گئی اپنی وسعت کے باوجود اپنی ذات ان کو صرف سرشت کرنے لگی اپنی ذات تنگ ہو گئی ان پر اور یقین ہو گیا کہ اللہ کے سوا کوئی پناہ کا راستہ نہیں ہے یہ سب کچھ کیوں ہوا ایسا کون سا گناہ ہو گیا تھا امت کے بتانے کے لیے যে আল্লাহকে কলমে কো বয়ান করনা আর উসকে দীন কো লেকার ফিরনা আর এক এক কো জাকার দাওয়াত দেনা ইয়ে ও আজিম শান জিম্মেদারি হে উস উম্মত কি কি আগর ইসনে কমি কি তো আল্লাহ রাব্বুল ইজ্জত ভি নারাজ হোঙ্গে আল্লাহ কে রাসূল ভি নারাজ হোঙ্গে আর সারে সাহাবা নারাজ হোঙ্গে চিনাচে আর সমাতে হে কি ইস সারে ওয়াকিয়ে সে উম্মত কে বাজানা মকসুদ থা কি আল্লাহ কে রাস্তে কি নকল হরকত কা ছোড় দেনা ইয়ে দীন কে মিটনে কা সবব হে আর দীন কা মিটনা ইয়ে আল্লাহ কি নারাজগি কা সবব হে ইস ওয়াকিয়ে সে আল্লাহ কে রাস্তে কি নকল হরকত কি অহমিয়ত কা বাজানা মকসুদ হে ইবনে আরজ কিয়া কি হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে আপনে হর উম্মতি কো দাঈ বানায়া থা ইসলিয়ে মেরে বুজুর্গো দোস্তো আজিজো হম সব ইস ওয়াকিয়ে কো সোচ করো আপনে অন্দর মে গৌর করে কি হমনে ইস নকল হরকত মে আর আল্লাহ কে রাস্তে ভি কি ইয়ে খুরুজ মে কিতনি সুস্তি কি হে আল্লাহ কা দিন মিটতা রাহা আল্লাহ কে নবী কি উম্মত মুরতাদ হোতি রহি আর হম হালাল কমানে কো ফরিজা সমঝতে রহে মেরে বুজুর্গো দোস্তো আজিজো আল্লাহ কি আল্লাহ কে ইয়া নারাজগি কা সবব হে কি আল্লাহ কা দিন মিট রাহা হো আর হম খাহিশাত কে অন্দর পড়ে হুয়ে হো সারে واقعے سے امت کی ذمہ داری اور اللہ کے راستے کے خروج کی اہمیت بتانا مقصود ہے کیونکہ اللہ کے راستے کی نقل حرکت اور دین کے لے کر پھرنا یہ دین کو سارے عالم میں قائم کرنے کے لیے ہے میرے محترم دوست بزرگ بولتے سلن جو ہمارے سکل بھتر جو ہے اوستھا سرشتی ہوا جو دینوں کو نقصان اسلے এটা আমাদের অশান্তির কারণ হয়ে যায়, আমাদের অস্থিরতা বাড়ায় দেয়। ডাবল উপস্থিতি নদী আল্লাহ তাআলার জামানাতে এক এলাকার মানুষের জাকাতকে অস্বীকার করে দিল, এক এলাকার মানুষকে জাকাতকে খুলেবার হাতে দেওয়াকে অস্বীকার করে দিল। কাজে ডাবল উপস্থিতি নদী আল্লাহ তাআলার পরেশান হয়ে গেলেন যে দিনের একটা বড় অংশ একটা বুনিয়াদ এটাকে তারা অস্বীকার করতেছে। কাজ ডাবল উপস্থিতি নদী আল্লাহ তাআলার তাদের কাছে জামাত পাঠানোর জন্য প্রস্তুতি নিলেন, জামাত তৈরি করলেন। তো ওই সময় মদিনাতে লোকজনের খুব অভাব ছিল, অনেক সাহাবী যে আপত্তি ছিল, হযরত উমরের আপত্তি ছিল যে এটা আপাতত থাকুক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভিতরে এত পরিশ্রম ছিল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাইন কুসু দীন আনা হাই, দীনে নুকসান হবে। নবীর জামানায় যে সমস্ত আমল নিয়ে দীন পরিপূর্ণ ছিল ওর মধ্যে কিছু কমি হবে, এর একটা অংশ বাদ পড়বে, আর আমি জীবিত থাকবো তো হইতে পারে না। এমন ভাবে বললেন যে সকলে তারা মুতাসির হয়ে গেলেন, প্রভাবিত হয়ে গেলেন, আর কেউ কোনো মত প্রকাশ করলেন না। তো মেরে মহতার দোস্ত বুজুর্গ, এর কারণটা কি ছিল? কারণ ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে দায়ী বানাইছিলেন, দাওয়াত দেনেওয়ালা, এবাদত করনেওয়ালা, দাওয়া দিকে আমলের দ্বারা দাওয়াত দেওয়ালা, নিজের নিজের জাতের জন্য আমলকে পুরা করেওয়ালা, এর মধ্যে কোন রকমের কোন অলসতা গাফলাতি অমনোযোগিতা তাদের ছিল না, এটি তাদের জীবন ছিল। সকলেই দাওয়াতের মেহনত করতেন, দাওয়াতের মেহনতকে নিজের জিন্দিগির মাকসাদ এমন ভাবে বানাইছেন যে যার কারণে মদিনার মতো শহর এত ফজিলতপূর্ণ শহর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজিরি মদিনাতে, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তাতেও এত আকর্ষণ আমাদেরকে মদিনাতে আটকে রাখতে পারেন নাই। দুনিয়ার সমস্ত সারা দুনিয়ার দিকে ওরা ছায়া পড়ছে, বিভিন্ন দেশ পর্যন্ত তারা পৌঁছে গেছেন। সাহাবাদের যে মোট সর্বমোট সংখ্যা, সেই সংখ্যার সামান্য একটা অংশ মদিনাতে তাদের খবর পাওয়া যায়, সামান্য একটা সংখ্যা, বাকি বড় একটা সংখ্যা, বড় সংখ্যাটা হলো সারা দুনিয়ার বিভিন্ন জায়গাতে তাদের কবর। জর্ডানের মতো একটা দেশে 23,000 সাহাবীর কবর, একটা দেশে যে 23,000 সাহাবি, ওখানে কেউ শহীদ হয়েছে, কেউ স্বাভাবিকভাবে মারা গেছে, 23,000 সাহাবি জর্ডানের দিনকে পৌঁছানোর জন্য ওইখানে তাদের জীবনের সমাধি তারা বানাইছেন, ওইখানে তাদের কবর হয়েছে। দুনিয়ার আনাচে কানাচে সাহাবাদের কবর পাওয়া যাবে, কারণ হলো দাওয়াতের মেহনত উপযোগী ওনাদেরকে উঠাইছিলেন, এমন একটা প্রেরণা মধ্যে ছিল, এমন একটা জজবা, এমন একটা শক্তি ওনাদের মধ্যে ছিল যে ওনাদেরকে আর ঘরে বসতে দেন। ওনাদেরকে ঘরে বসতে দেয় নাই। বেড়ে মহতরাম দোস্ত বুজুর্গ, আজকে তো আমরা জেনাকে গুণা মনে করি, কেউ মিথ্যা বললে তাকে গোড়াগার মনে করি, নামাজ না ছাড়া খাবার ছেড়ে দিলে গোড়া মনে করি, বিবাদকারীকে গোড়াগার মনে করি, চকল খরকে গোড়াগার মনে করি, আরাম খরকে গোড়াগার মনে করি। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, নিঃসন্দেহে এগুলা গুণা, বড় বড় কবিরা গুণা। কোরআনের সরাসরি এগুলাকে নিষেধ করা হয়েছে, এগুলো যারা করবে তারা কবিরা গুণার মধ্যে মুক্তলা হবে কোনো সন্দেহ নাই। কিন্তু আর একটু চিন্তা করা উচিত যে এই যে গুণাগুলো শুরু হইল এটি কেন শুরু হইল। ইসলামের মতো একটা জামানা তো ছিল এগুলোর কাছেও মানুষ যাইত না, এগুলো গুণা করে এগুলোর থেকে মানুষ দূরে থাকত, এগুলো এত সংখ্যা পরিমাণে বাড়লো কেন? সুদ উত্তরোত্তর বাড়তেছে, ব্যবচার উত্তরোত্তর বাড়তেছে, মিথ্যা পরনিন্দা বাড়তেছে, কেন বাড়তেছে? এটা মহতরাম দোস্তর বুজুর্গ, যে জামানা তো কম ছিল ওই জামানায় কি কারণে কম ছিল, এই দুই জামানার সাথে যদি আমরা তুলনা করি তাহলে দেখব যে একমাত্র আল্লাহর দিনকে নিয়ে ঘরে ঘরে সফর করা, প্রতিটা মানুষের কাছে যাওয়া, নিজের আমলকে ঠিক করতে করতে পরিপূর্ণ দিনের দাওয়াত আর পরিপূর্ণ দিনের আলোচনার অভাবে এই সমস্ত আস্তে আস্তে শুরু হইতেছে। তাইলে যেই মেহনতকে ছেড়ে দেওয়ার কারণে এই গুণাগুলো দৈনন্দিন বাড়তেছে, বৃদ্ধি পাইতেছে, ফেলে মহতরা আন্তস্তর বুঝব যে আমলকে ছেড়ে দেওয়ার কারণে বাড়লো, তাহলে ওইটা কি গুণা হবে না? ওইটাও গুণা হবে। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, সাহাবাদের মধ্যে তাদের মেহনত ছিল কারণে এই সমস্ত জিনিস তাদের মধ্যে আগে ছিল বিলুপ্ত হয়ে গেল। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, কোন মানুষ যদি কাউকে প্রকাশ্যে গুণা করতে দেখে, গুণা করতে দেখার পরে সে তাকে ভালো দেওয়ারও কোনো চেষ্টা করলো না, বোঝানোর কোনো চেষ্টা করলো না, মাথা নিচে করে চলে গেল, চলে যেয়ে সে নিজের এবাদত খানার মধ্যে ঢুকে বলল, ওইখানে এবাদতের মধ্যে সে মশগুল হয়ে গেল। ওইটাকে ফিরানোর কোনো চেষ্টা নাই, বন্ধের কোনো চেষ্টা নাই, ওই গুণা দেখে তার কাছে কোনো খারাপও লাগে নাই। এরকম যখন কিছু মানুষের অবস্থা এরকম হইতে থাকে, তখন আল্লাহ তাআলা ওইরাকে আজাবের ফয়সালা করে দেন। জিবরীলকে আল্লাহ তাআলা হুকুম দেন, যাও ওই বস্তিটাকে উল্টায় দাও, ওই বস্তিটাকে উল্টায় দাও। জিবরীল আলাইহিসসালাম দুনিয়াতে আসার পরে দেখে যে ওই বস্তির মধ্যে তো ঘরের কোন কিছু মানুষ এমন ইবাদত করতেছে জীবনে কোনোদিন কোনো নাফরমানি তারা করেনি। জিবরীল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ, এগারোটি এমন এরকম কিছু ইবাদতকারী আছে, আবেদ আছে, যারা তো এক মুহূর্তের জন্য কোনোদিন তোমার নাফরমানি করে নাই, বলে যে তাকে সবই উল্টায় দাও। আমার দিন মিথ্যে ছিল আর তার কোনো ব্যথা ছিল না, তার মনটা কখনো যে খারাপ লাগে নাই, তার মন কখনো ভারাক্রান্ত হয় নাই, তার কপালে কোনোদিন একটু ভাষও পড়ে নেই, তাকে সবই ধ্বংস করে দাও। এর বক্তারা আপনার বুজুর্গ, আল্লাহ আপনারা দিন আল্লাহ আপনার কাছে বহুত প্যারা, আল্লাহ আপনার কাছে বহুত প্যারা। এই জন্য হাজরত ইলিয়াস আহমদে বলতেন যে আমাদের মাকসাদ হল সমস্ত মানুষ দাওয়াতের নকলা হরকতের উদ্দেশ্যে নিজের জান মাল নিয়ে এবাদত করতে করতে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে, প্রতিটা মানুষের কাছে যাবে, প্রতিটা মানুষকে বলতে থাকবে, প্রত্যেকটা মানুষকে বুঝাইতে থাকবে, এইটা তার জীবনের একটা অংশ হবে। দিন না থাকার কারণে মানুষের মধ্যে দিন না থাকার পর তার একটা পেরেশানি আসবে, তার একটা কাম আসবে, তার একটা অস্থিরতা আসবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বেড়ে মহতরাম দোস্তার বুজুর্গ, দাওয়াতের কাম না করাটাকে আমাদের গুনাহ মনে হইতেছে না, তাইলে মদিনা বাইতিন সাহাবির অবস্থা কি হইল? হযরত তাবিন মালিক, মুরারা বিন দাবি, হেলাল ইবনে উমাইয়া, এই তিন সাহাবি, তোমাদের যুদ্ধের এলান হইল, তোমাদের সকলের এলান হইল, যেখানে কিছু মানুষ চলা হইতেছে দিনকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাদেরকে কি করে সুপথে আনা যায়? রওনা দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলেরই যাওয়ার কথা, হাজার হাজার রওনা হয়ে গেল, 30,000 লস্কর ছিল। এই তিনজন ওনাদের কোন ওজর ছিল না, পালার আগে যত সফর করছে সমস্ত সফরের চেয়ে বর্তমানে তারা সকলেই স্বচ্ছ, না যাওয়ারও কোন নিয়োগ নাই। ঠিক আছে, কালকে রওনা দিব, কালকে পারলাম না তো পরশু রওনা দিব, আবার পরশু যখন আসতে হলো যে কালকে যাবেই, কালকে যাওয়া হলো না যখন তখন বলতেছে না পরশু যাবো, পরশু যখন যাওয়া হলো না তখন পরশু দিন মনেছে কালকে আর কেউ ঢাকায় রাখতে পারবে না, কি সমস্যা যাই না কেন। এইভাবে করতে করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের সফর শেষ করে মদিনাতে ফিরে আসলেন। ওটা ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, যাদের ওজর ছিল তারা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা এই কারণে যেতে পারিনি। ওজর যাদের ছিল মাকুল ওজর থাকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাফ করে দিলেন। কিছু মানুষে মিথ্যা ওজর করল, কিন্তু ওনারা তো হলো মোমেন, মিথ্যা কথা তো মোমেনে বলতে পারে না। তো ওনারা কি করলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের কোন ওজর ছিল না, বরং অতীতের সকল অবস্থা আছে, বর্তমানে আমরা সবচেয়ে বেশি সচ্ছল ছিলাম, সবারই টাকা পয়সা সব দিক দিয়ে আমরা পরিপূর্ণ ছিলাম, কিন্তু যাই যাই করে যাওয়া হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে মুখ ফিরে নিলেন, সকলকে বলে দিলেন যে তোমরা তাদের সাথে কোনো কথাবার্তা বন্ধ বন্ধ করে দাও, কোনো কথাবার্তা বলো না, সালাম দিলে সালামের দেওয়ার উত্তর দেওয়ার লোক নাই, আর তাদেরকে সালাম দেওয়ার তো কোনো প্রশ্নই নেই, কারো কাছে আগে গেলে সে ওখান থেকে সরে বসে। মদিনা তো প্রশস্ত জমিন থাকা সত্ত্বেও মদিনা কেমন যেন তাদের উপর সংকুচিত হয়ে আসে হয়ে গেলেন। ওনার চিন্তা করলেন যে তুমি তো কথা বন্ধ করে দিচ্ছেন, এখন আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে কাঁদতে লাগলেন, তওবা করতে লাগলেন। 50 দিন পরে নবীর উপস্থিতিতে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। মেরে মহতরম দোস্ত, আমাদের টাকাটাকে পিছিয়ে ফেলা দাঁড়িয়ে হবে, এত বড় আজাব আর এত বড় প্রযুক্তি তাদের উপরে আসছে যে মুসলমান তাদের সাথে কথা বলতেছে মনে হয়। এখানে আমাদের একত্রিত হওয়ার ভাষা দেখি, আমরা দাওয়াতের টাকাটাকে দিয়ে সারা দুনিয়ার আলাপকে আমরা সামনে নিয়ে আমরা চলতে থাকবো, মানুষের কাছে যাইতে থাকবো, হাতে ধরতে থাকবো, পায়ে ধরতে থাকবো, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘর বস্তিতে নিয়ে তাদেরকে ইমানের কথা বলে বলে আমলিভাবে আমরা মানুষের সামনে পেশ করার জন্য এখন থেকে তৈরি হব। যখন যদি আমরা এভাবে তৈরি হব তখন আল্লাহ তাআলা ওই আমল যখন পাবেন, যে আমল পাইলে আল্লাহ তাআলা উম্মতের জন্য গজবের ফাঁসাটাকে বন্ধ করে দেন, পাথারের গজবকে আল্লাহ তাআলা উঠায় নেন। আল্লাহ তাআলার কাছে যখন এই আমল দাওয়াতের ইবাদতের আমল আখলাকের আমল যখন বিকশিত থাকবে তখন আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবেন, নারাজি দরজাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। এটার জন্য হলে আপনাদের সামনে আরজ করা হইতেছে যে আমরা সকলেই এটার জন্য আজম করি যে দাওয়াতের মেহনত না করার কারণে যে আমরা আস্তে আস্তে গোড়া দিন দিন বাড়তেছে, নফরমানি দিন দিন বাড়তেছে, নাফার মানে ছেড়ে যেতেছে, নাফার মানে কি গুণাকে গুণা মনে করার মানুষের সংখ্যা কমে যেতেছে, গুণাকে গুণা মনে করে না, এই মানুষের সংখ্যা গুণাকে গুণা মনে করে, এরকম মানুষের সংখ্যা কমে যেতেছে। মেনে মোহতরাম দোস্ত, এই সব কিছুর উৎপত্তি হলো হকের দাওয়াত না থাকার কারণে, আল্লাহ তাআলার বরকতের দাওয়াত না থাকার কারণে, আল্লাহ তাআলার ইবাদতের আল্লাহ তাআলার ইবাদত না থাকার কারণে, দাওয়াতের ইবাদতের সম্পর্কে জোর না থাকার কারণে। ইনশাআল্লাহ আমরা দাওয়াতের ইবাদতের সম্পর্ক জুড়ে নিয়ে একসাথে চলবো তো ইনশাআল্লাহ। কি বলেন ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে রায় মহতরাম দেশ বুজুর্গ, পুরা উম্মতের হালাতকে আমরা দেখে আমরা নিজেরা নিজেরা আজম করি যে আমরা দাওয়াতের ইবাদতকে নিয়ে চলতে থাকবো। এই জন্য নিয়োগ করে হিম্মতের চাপ।